الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام لا تزل لا إله إلا الله تنفع من قالها وترد عنه يستخف بحقها قيل وما الاستخفاف بحقها قال ان تظهر العمل بما في الله فلا ينكر ولا يغير او كما قال عليه الصلاه والسلام وقال عليه الصلاه والسلام لغدوه في سبيل الله او روحا خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام قابل احترام بايار بزرگ اور دوستو আমরা যে যেখানে আছি মেহরবানি করে সেখানে আমরা আল্লাহর দিকে মুতাবজ হইয়া সবাই বসি ভাই দোস্তো এখন কিন্তু ভাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাই তৈরি হয়েছেন যিনারা আল্লাহর রাস্তায় আপনার জান মাল নিয়ে বাইর হইবেন এখন আমাদের ওনাদের আল্লাহর রাস্তায় বাইর হইয়া কি কাম করতে হয় সেই সম্পর্কে মুজাকেরা হবে এরই সাথে আরো অনেক ভাই হাজির হয়েছেন যিনারা দোয়ার মধ্যে শরিক হওয়ার জন্য ইনশাআল্লাহ ওনারাও যদি আমরা বাড়িতে কি নিয়ে যাইব এবং আমরা কি আমল করব বাড়িতে যাওয়ার পরে তাহলে আমরাও যাতে এত বড় খায় আর বরকতের মধ্যে শরীফ হইতে পারি সেই সম্পর্কে ইনশাআল্লাহ কথা হবে এই জন্য এগুলো সব কথা সব ভাইয়ের জন্য দরকার আমি সবেরও দরকার মামুরেরও দরকার এই জন্য ভাই যুক্ত সব ভাই একেবারে ঝাড়ের সাথে শুনি বিশেষভাবে যে সমস্ত ভাইরা আল্লাহ রাস্তায় বাইর হইতেছি আমরা বহুতই ঝাড়ের সাথে শোনা অত্যন্ত দরকার আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই তো আমরা এই ইস্তেমার ময়দানে হাজির হইতে পারি কি বলেন ভাই ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা চাই এরপরে ভাই দুস্থ সুক্রিয়া হইল দিলের দ্বারা স্বীকার করতে হয় জবানের দ্বারা আদায় করতে হয় আমলে পরিণত করতে হয় ভাই যখন বন্দা আল্লাহ রাস্তায় বাহির হয় তো আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বন্দার মাল সময় এবং আমল সব কিছুর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বাড়াইয়া দেয় সব আল্লাহর দরবারে বাড়িয়ে যায় আর স্বাভাবিক থাকে না বাড়িতে থাকাকালীন অবস্থায় জানমালের যে দাম আল্লাহর দরবারে বনেন্দ্র দুষ্ট আল্লাহ রাস্তায় বাইরের চেয়ে বহু বেশি বাড়িয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে ইয়াউমুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফ ইয়াউমিন ফিমা সাওয়াহু মিন আল মানাজিল একদিন আল্লাহ রাস্তায় লাগানো বাড়িতে বসিয়া হাজার দিন এবাদত করার চেয়েও উত্তম তো একদিন যদি এক হাজার দিন হয় যেই ভাই চিল্লায় যাচ্ছেন তো উনি চল্লিশ দিনে চল্লিশ হাজার এইরকম দিন যদি একজনে বাড়িতে বসে ইবাদত করে তো এর চেয়ে আল্লাহ তারে খুশি দান করে আর যে ভাই তিন চিল্লার জন্য রওনা হয়েছেন ওনার তো আর কথাই নেই এই জন্য আল্লাহ রাস্তায় বাইর হওয়ার পরে সবচেয়ে প্রথম কাম যেটা আমার করণীয় সেটা হইল আমাদের সময়ের হেফাজত করা সময়কে আমলের মধ্যে লাগানো আল্লাহ রাস্তায় বাইর হইলে সময়কে আমলের মধ্যে লাগাইতে হয় দুই নম্বরে হলো দুস্থ মালেরও আল্লাহ পাকে দাম বাড়াইয়া দেন হাদিসের মুখুম হইল কেউ যদি বাড়িতে বসে আর আল্লাহ রাস্তায় সে মাল পড়াইয়ে দেয় তাহলে বলেন যে এক টাকায় সাতশো নাকি পাবে আর একজন স্বয়ং আল্লাহ রাস্তায় বাইর হইল আর আল্লাহর নামে সে মান খরচ করতে রইল। তো প্রত্যেক টাকার বিনিময় আল্লাহ 7 লক্ষ টাকা সৎকার করার সব দান করেন। এরপরে হইল ভাই দুস্থ, আমলেরও তার দাম বাড়িয়ে যায়। বলেন কিরকম? বলে সালাতু ওয়াসসাওম ওয়াযিকরুল্লাহ ফি সাবিলিল্লাহ তুযাআবু আলা নাফক ফি সাবিলিল্লাহ বিসাবিয়াত। যে আল্লাহ রাস্তায় বাইরে নামাজ করলো, রোজা রাখলো, জিকির করলো, বাড়ির চেয়ে আল্লাহ তাকে 49 কোটি নাকি বেশি দান করবেন। এই জন্য দুস্থ আল্লাহ রাস্তায় বাইরে মাল খরচ করতে আমিরের ইজাজতের সাথে খরচ করা, আর আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমার আমলের এহতেমাম করা, 5 ওয়াক্ত নামাজ তকবীরে ওলাই জামাতের সাথে পড়ব। এই জন্য আমির মামুর সব ভাই প্রত্যেকেই এর খেয়াল করব। এমনি ভাবে আমরা সমস্ত মুসলমানের জন্য জরুরি 5 ওয়াক্ত নামাজ আমরা কি করব, তকবীরে ওলাই জামাতের সাথে পড়ার জন্য আমরা কি করব, এহতেমাম করব, আর ওয়াজিবের এহতেমাম করব, যাতে ওয়াজিব না শুধু সব মুসলমানের কাম এটা, জিন্দগিতে আমরা ওয়াজিব ছাড়বো না। এমনি ভাবে দুস্থ সুন্নতের পাবন্দি করবো, এমনি ভাবে যত নকল আছে আল্লাহ রাস্তায় বাইরে এই নকলের এহতেমাম করব। এর সাথে সাথে দুস্থ আল্লাহ রাস্তায় বাইরে কোরআন তেলাওয়াত তিন তসবির পাবন্দি করব, দোয়ার এহতেমাম করব। আল্লাহ রাস্তায় বাইর হওয়ার পরে এই আমলের মধ্যে আমার সময় লাগবে। এগুলা 49 কোটি গুণ সব বাড়ির থেকে বাড়িয়ে যাবে, তার দাম আল্লাহ বাড়াই দেবে। এরপরে হলো দুস্থ বলে যে আল্লাহ রাস্তায় বাইর হইলে মুজাহেদা হয়, তো যদি মুজাহেদাও হয় কিন্তু আল্লাহ পাকের দরবারে তার বহুদি দাম, আর আল্লাহ রাস্তায় বাইরে পুরস্কারের কোনো হিসেব নেই। সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক মাল আছে, মাল খরচ করে যে আল্লাহ রাস্তায় যায় তার সমান নাকি আমি হাসিল করতে পারি? বলে তোমার কত মাল আছে? বলে 6,000। ভাই দুস্থ 6,000 তো মানে যে বিশাল বড় অঙ্কের টাকা, 6,000। তো রসুলের পাক সাল্লাল্লাহু ওই জমানায় নবীর জমানায় রসুলের পাক সাল্লামের জমানায় রসুলের পাক সাল্লাম ফরমাইলেন যে শুন, এক ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইরেছে, বাইরে যখন ঘুমের টাইম আইছে সে ঘুমের সময় ঘুমাইতেছে, ওই লোকে ঘুমের ভিতরে যে হাজারো সব আল্লাহ তারে দান করব, তোমার সমস্ত মাল খরচ করে তার ঘুমের সমান নাকি হাসিল করতে পারবে না। তো বায়ার বুজুর্গার দুস্থ যদি ঘুমের মধ্যে এত নাকি আল্লাহ দান করেন, তাহলে আল্লাহ রাস্তায় বাইরে কি মানুষ শুধু ঘুমাই থাকে? তালিমের মধ্যে কত নাকি দিবেন? ঘুমে যদি আল্লাহ এত নাকি দেন, কাজতে করলে কত নাকি? ঘুমের মধ্যে যদি এত নাকি, কোরআন শিখলে শিখাইলে কত নাকি, খেদমতে কত নাকি, মশওয়ারাতে কত নাকি? ঘুমের মধ্যে যদি এত হয় তো তাহাজ্জুদ করলে আল্লাহ রাস্তায় কত নাকি দিবে আল্লাহ? এই জন্য ভাই আর বুজুর্গ দুস্থ আল্লাহ রাস্তায় বাইরে যে কি পরিমাণে আজেরও সব পাবে বন্ধায়, সেটা হিসাব করে শেষ করা যাবে। এরই সাথে সাথে দুস্থ বলেন যে এই সমস্ত এখন সব বলতে হইলে বহু লম্বা হয়ে যাবে, এগুলো সব আল্লাহ রাস্তায় বাইরে আল্লাহ দান করে। এখন হইলে দুস্থ আল্লাহ রাস্তায় বাইরে সময় সবচেয়ে আগে জিনিস যেটা দেখতে হবে সেটা হলো আমাদের নিয়ত। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে কোনো হাজারও সব নেই। আল্লাহ রাস্তায় বাড়িয়ে নিয়তকে শুদ্ধ করতে হবে, আর নিয়ত শুদ্ধ করার না যদি হয়, নিয়ত খারাপ হয় তাহলে কোনো নাকি পাওয়া যাবে না। এই জন্য দুস্থ খারাপ নিয়ে কিরকম হইতে পারে, কেউ বাইরেছে আল্লাহ রাস্তায়, হয়তো নিয়া তুমি অসুস্থ মানুষ চলিয়া যাও তবলিগে সুস্থ হয়ে যাইব, কেউ বাড়িছে নিয়ে দেখা যায় অবসর সময় বাড়িতে না কাটাইয়া চলিয়া যাও তবলিগে দেশ ঘুরিয়া দেখে আসব আবার তবলিগে হয়ে যাবে। কেউ বলে যে বিপদে বলছো তবলিগে যাও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো, বলা হয় যে ভাই বুজুর্গ দুস্থ এই সমস্ত নিয়তে যে বাইরেব বলেন যে সে তার অসুখ আল্লাহ চাইলে সারবো না চাইলে সারবে না, কিন্তু সব বলতে সে কিছুই পাবে, এটা খারাপ নিয়ত, এর কোনো বদলা আল্লাহর দরবারে নাই। তাইলে আমরা আল্লাহ রাস্তায় যে বাইরেছি কেন বাইরেব দুস্থ বলেন যে আল্লাহ রাস্তায় আমাদের বাইরেছি বই জন্য জরির জন্য আমরা নামাজ পড়ি, নামাজ আমরা কেন পড়ি ভাই দুস্থ, নামাজ পড়ার কি কারণ বলেন, কেন পড়ি নামাজ? হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য, বলেন যে এইভাবে আল্লাহরে রাজি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহর রাস্তায় আমরা তবলিগে বাইরেছি আল্লাহরে রাজি করবার জন্যই, এখানে আর কোন নিয়ত নেই। ইন্নামা আল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল তার দার মদার হইল নিয়তের উপরে, তো দুষ্ট ইন্নামালা আমালু বিন্নিয়াত। এরপরে হইল ভাই আর বুঝুরবার দুষ্ট আল্লাহরে রাজি করবার জন্য আমরা আল্লাহর রাস্তায় বাইরেছি। এখন কি কাম করলে আল্লাহ রাজি হবেন সেটাই আল্লাহর রাস্তায় বাইরিয়ে আমাদের তালাশ করতে হবে। আল্লাহর রাস্তায় বাইরিয়ে যখন আমরা তিনটা আমল করব, এই আমলের বরকতে আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাবে। সবচেয়ে প্রথম আমল হইল দুষ্ট আল্লাহর রাস্তায় বাইরিয়ে যখন আমরা দিন শিখব আল্লাহ রাজি হবেন, দিনের উপরে চলাও আমরা শিখতে হবে, এতে আল্লাহ রাজি হবে। আর দিনের মেহনত শিখবো, তিন মেহনত আমাদের করতে হবে, দিনও শিখতে হবে, দিনের উপরে চলাও শিখতে হবে, আর এরই সাথে সাথে দুষ্ট দিনের মেহনতটাও আমাদের শিখতে হবে। এই তিনও মেহনত আমাদের করতে হবে একই সাথে। আজকে দুষ্ট মুসলমান হিসেবে দিন আমরা কিছু না কিছু জানি, কিন্তু দুষ্ট দিন আমরা মানতে পারি না। যেমন পাঁচ বছর নামাজ পড়া, এটা ফরজ না সুন্দর নাই, অনেক মুসলমান আছে, অনেক মুসলমান যারা কি করে না, এর বাসস্থের নামাজ পড়ে না। এইরকম মুসলমান আছে না নাই, কেন পড়ি না, কেন বসতে পারে না, এটার কারণ হইল দিনের উপরে চলার যোগ্যতা আমাদের নষ্ট হয়ে গেছে, দিনের উপরে চলার যোগ্যতা আমাদের নাই। এই জন্য আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমরা মেহনত করিয়া দিনের উপরে চলার যোগ্যতা আমাদের বাড়াইতে হবে। আল্লাহ রাস্তায় বাহির হইয়া দিনের উপরে চলার যোগ্যতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য ভাইয়ের বুঝুক দুষ্ট আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে আমাদের সবের আগে ৬ নম্বর আমাদের শিখতে হবে। ৬ নম্বর ভাই, ৬ নম্বর ভাই দুষ্ট, এটা প্রত্যেক মুসলমানের দরকার। ভাই দুষ্ট ৬টা নম্বর বলেন যে এটাই পুরা দিন না, পুরা দিন তো হইল ওই পবিত্র এবং নুরানি তরিকা যেটা নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু পুরা দিন বলিয়া এবারে সাক্ষী দিয়া দিচ্ছেন, বলেন যে সেটাই কিয়ামত পর্যন্ত পুরা দিন থাকবে, কেউ সেখানে কমাইতে পারবে না বাড়াইতেও পারবে না। ঘোষণা দিয়ে দিচ্ছেন আজকে তোমাদের দিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই জন্য এদের মধ্যে যদি কেউ কিছু নিজের পক্ষ থেকে পাড়া যাবে সেও আল্লাহর দরবারে মজবুত হবে, আর যদি কেউ এদের থেকে কিছু বাদ দিয়া দেয় তার সেও মজবুত হয়ে যাবে। এই জন্য দুষ্ট আমাদের আল্লাহর বলেন যে কি করতে হবে, দিন তো সেটাই পুরা থাকবে কিন্তু আমরা ৬ নম্বরের উপরে মেহনত করি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু সব জিনিসের মধ্যে একটা আসর রাখছেন, প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এক আসর রাখছেন। যেমন আগুনের মধ্যে তাসির দিচ্ছেন আল্লাহ এটাই জ্বালাই রাখায়, পানির মধ্যে আল্লাহ তাসির দিচ্ছেন এটাই ডুবায়, ঠিক এমনি ভাবে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু ৬ নম্বরের মধ্যে তাসির রাখছেন যে কোনো ব্যক্তি মেহনত করে তার জিন্দগিতে ৬ নম্বর ঠিক করবে, তার ভিতরের থেকে পুরা দিনের রূপে চলার জন্য তৈয়ার করবে ভাগ্য করে। যার ভিতরে এই ৬ নম্বর আসবে পুরা দিনের রূপে চলার জন্য সে উদ্বুদ্ধ হবে, তৈয়ার হবে। তো বাইয়ের বুজুর্গ দুষ্ট এই জন্য আল্লাহ রাস্তায় যাইয়া মেহনত করে সবের আগে এই ৬ নম্বর আমাদের জিন্দগিতে ফিট করতে হবে। বাই দুষ্ট এই ৬টা নম্বর আমাদের মধ্যে আনতে হবে এবং পুরা উম্মতের মধ্যে পুরুষ মহিলা সবের মধ্যে জিন্দগিতে এই ৬ নম্বরকে ফিট করতে হবে। এই জন্য দুষ্ট এখন আমাদের একটু বিস্তারিত ভাবে এই ৬টা নম্বর আমরা প্রত্যেকে শোনার দরকার। বাই দুষ্ট এই ৬ নম্বরের মধ্যে প্রথম নম্বর হইল কালমার নম্বর, আর দ্বিতীয় নম্বরে লইয়া হইল নামাজ, আর তৃতীয় নম্বরে হইলে এলিমার জিকির, আর চতুর্থ নম্বরে একরামুল মুসলিম, আর পাঁচ নম্বরে হইলে তাসিরিয়াত, আর ৬ নম্বরে হইলে দাওয়াত আর তবলিগের নম্বর। এগুলা দুষ্ট একটার সাথে আর একটা জোড়া লাগানো, এটা ধ্যান করে শুনলে ইনশাআল্লাহ বুঝায় ফেলে। সবচেয়ে প্রথম নম্বর হইলে দুষ্ট কলমার নম্বর। তো কলমার নম্বরের মধ্যে আমাদের মেহনত করার কি দরকার? আমরা তো সব ইমানওয়ালা, এরপরও আবার আমাদের ইমানের উপরে মেহনত কেন করতে হবে? দুষ্ট আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু এই কলমার কলমারে ইমানরে এত বড় বানাইছে, ইমান এত বড় যে কোনো মুসলমান যদি মৌত পর্যন্ত ইমান শিখে, তবু ইমান শিখিয়া ইমানের শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। কারণ আল্লাহর যেই রকম শেষ নেই, ঠিক এমনি ভাবে দুষ্ট আল্লাহর যেই রকম শেষ নেই, ইমানেরও কোনো শেষ নেই। মানুষের আকল যেখানে যাইয়া শেষ হয়ে যাইব, এরপরেও আল্লাহ, তো ঠিক এমনি ভাবে দুষ্ট ইমানেরও কোনো শেষ নেই। এই জন্য ইমান ওয়ালায় তার ইমানের উপরে তিনটা লাইনে মেহনত করবে। কয় লাইনে? তিন লাইনে। প্রথম হলো কলমার শব্দ শুদ্ধ করতে হবে, দুই নম্বরে নিষ্ঠ তার অর্থ জানতে হইব, আর তিন নম্বর কাজ হইলে তার উপরে তার একিন পালাইতে হবে। এই তিনটা মেহনত করতে হবে। কলমার শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নিষ্ঠ আমি ইসলামের জিম্মা এলো সমস্ত মামুরের উপরে এইভাবে মেহনত করা যে সবের আগে আমার সব সাথীর কলমার শব্দ শুদ্ধ হয়ে যায়। দুষ্ট কলমা হইল মেহেস্তের চাবি। এখন যদি কলমার শব্দই শুদ্ধ না হয় তাহলে তালা শুনবো কেন? মেহেস্তের তালাটা খুলতে হইলে শব্দই তো ঠিক নাই। এই জন্য ভাই দুষ্ট একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল না। এই জন্য আমি ইসলামের জিম্মা জান্নাওয়ালা না জান্নাওয়ালা দুইজনের সুরা লাগিয়ে দিবেন, দুজনে এই কলমার শব্দটি শুদ্ধ করব। দ্বিতীয় মেহনত হইল দুষ্ট অর্থ জানতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সহজ কথা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা হারিয়ে গেল, লার দ্বারা সবে নফি করতে হইব। আর একমাত্র মাবুদকে আল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে দুষ্ট। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই হইল তার অর্থ। যদি একজনে কলমার অর্থই জানে না তাহলে তার মধ্যে ইমানই আসলো না। এই জন্য কলমার অর্থ জানতে হবে। যেরকম ইমান মানে মানে শব্দ শুদ্ধ করতে হইব, এইরকম দুষ্ট তার অর্থ জানতে হবে। যদি অর্থ তার একজনের জানা নাই তাহলে তার ইমানই শুদ্ধ হইল না। এই জন্য ভাই দুষ্ট আমি সবের দ্বিতীয় মেহনত হইল যাতে আমার সব সাথী ভাইদের কলমা অর্থ জানা হয়ে যায়। এখন আসেন তিন নম্বর মেহনত। তিন নম্বর মেহনত হলে তারপরে একদিন বাড়াই দিব। আমরা বলছি যে নাই কোনো মাহমুদ আল্লাহ ছাড়া। দুষ্ট আমরা এদিকে চলে গেছি যে একমাত্র কর্ণেওয়ালা জাত হইলেন আল্লাহ। আমরা দিলদারে মখলুকের আসুর থেকে মখলুকের প্রভাব থেকে আমাদের দিলদারে আমরা ভাগ করতে হবে। এই জন্য যে একমাত্র কর্ণেওয়ালা জাত আল্লাহ। সমস্ত মখলুক দুনিয়াতে আমরা যা দেখতে পাই বা না দেখতে পাই, আর আল্লাহ ব্যতীত যত মখলুক, সমস্ত মখলুক আল্লাহর ইচ্ছায় বলছে। কোন মখলুক আপনা আপনি বলতে পারে নাই, কোন মখলুক তার নিজস্ব গতিতে সে আপনা আপনি বলে নাই, আল্লাহর বানানোর দ্বারা বলছে। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? আর আল্লাহর বানানোর দ্বারা বলছে। ঠিক এমনি ভাবে সমস্ত মখলুক ব্যবহার হওয়ার মধ্যে, উপকার অপকারের মধ্যে আল্লাহরই মুখা হচ্ছে। আল্লাহ পাক এইরকম কোন মখলুক বানান নাই যে তোমারে তো আমি বানাইলাম, এখন তুমি স্বাধীন, যা ইচ্ছা তুমি তাই করো, যে ইচ্ছা নেই তুমি যার ইচ্ছা উপকার, যার ইচ্ছা অপকার করো। আল্লাহ কোন মখলুকের এই স্বাধীনতা দেন নাই। বলকে দুষ্ট আল্লাহ জাল্লা শানহু যেইরকম আল্লাহর ইচ্ছা বলছে, এমনি সমস্ত মখলুক আল্লাহর ইচ্ছার অধীনে আল্লাহ যা চাইবেন মখলুকের দ্বারা তাই প্রকাশ পাবে। এর বাইরে আর কিছু প্রকাশ পাবে না, কিছু মখলুকে করতে পারবে না। যেমন এই কথাটা আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে বিস্তারিত ভাবে বুঝাই দিছে। কোরআনের মধ্যে হইলে 6,666 আয়াত, এর মধ্যে 500 আয়াত হইল করণীয় বর্জনীয়, আর বাকি 6,166 আয়াত সবগুলোর মধ্যে এটা একমাত্র করণেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ যে সব কিছু করেন এই কথাটা আল্লাহ পাকে প্রকাশ করে দিয়েছেন কোরআনের মধ্যে। ইরের বলে ইমানিয়াত এটা শিখাইছেন। তাই দুষ্ট যেমন আগুন, আগুন বলছে আল্লাহর ইচ্ছায়, জ্বালানোর মধ্যে আগুন আল্লাহরই মুখাপেক্ষী, আল্লাহর ইচ্ছার বাইরে কাউরে জ্বালাইতে পারবে না। পানি আল্লাহর ইচ্ছায় বলছে, আল্লাহর ইচ্ছার বাইরে কাউরে ডুবাইতে পারবে না। আল্লাহ চাইলে ডুবাইব, নাইলে ডুবাইতে পারবে না। আর আল্লাহ যদি কেউরে ডুবাইতে চান তাইলে তার পানিরও দরকার নাই, একটি পানিরও দরকার নাই। আল্লাহ এমনি যেখানে ইচ্ছা বসাই দিতে পারে। এমনি ভাবে লোহা বলছে আল্লাহর ইচ্ছায়, এইরকম ভাবে কাটার মধ্যে আল্লাহরই ইচ্ছার অধীনে, আল্লাহ চাইলে কাটবে নাইলে কাটবে না। এই জন্য বিস্ত আল্লাহ পাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকা কোরআন শরীফের মধ্যে বিস্তারিত ভাবে বয়ান করছেন। বলে যে বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকে আল্লাহ বয়ান করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি যখন দাওয়াত দিলেন নমরুদ নারাজ হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে উনি 40 দিন অথবা 50 দিন ছিলেন, এক দুই দিন না, 40 দিন অথবা এক কর্মত 50 দিন আগুনের মধ্যে ছিলেন। এরপরে উনি সহি সালামতে আগুন থেকে বাইরে আসেন, ওনার একটা প্রসঙ্গ দাঁড়াইতে পারে নাই। আল্লাহ দেখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ করনেওয়ালা আল্লাহ আগুনে জ্বালাইতে পারে না। যদি আগুনের জ্বালানোর ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইয়ে দিত। ঠিক এমনি ভাবে দুষ্ট হযরতে কলিমেদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আগুনে জ্বালাইতে পারে নাই। এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পারে আইলেন, তো যখন আইলেন পিছনে ফেরাউন, সামনে যখন লোহিত সাগর আরব সাগর, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইল যে আপনি সাগরের মধ্যে পাড়ি দেন, দিশের সাগরের মধ্যে পাড়ি, 12 রাস্তা হয়েছে, পাহাড়ের মতো পানি থামিয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নদী আরব সাগর, নদী না আরব সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। ওইখানে ফিরাউন আইল যখন তো ডুবিয়া মরে গেল, আল্লাহ দেখাইলেন ডুবানেওয়ালা কে আল্লাহ। পানি যদি ডুবাইবার ক্ষমতা থাকতো তো ইনারে সারে আর ইনারে এইটা করতো না, সবলে ডুবাই দিত, কিন্তু আল্লাহ চাইছেন ইনার না যাক, পাশে চলে গেছেন, পানি ডুবাইতে পারে নাই, এই জন্য পানির ক্ষমতা নাই। আর আল্লাহ যদি বলেন যে আমি কেউ ডুবাই দিব তাহলে পানির দরকার নাই, কারণ যে আল্লাহ কোথায় ডুবাইছেন ভাই দুষ্ট, পানি তো না মাটিতে, মাটিতে বসাই দিয়েছেন। আল্লাহ বলে আমি যদি কাউরে বসাইতে চাই তাহলে পানির মানে পানির দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক এমনি ভাবে আল্লাহ যদি কাউরে এরকম ভাবে কি করতে চান, ধ্বংস করতে চান, তাহলে কেউ রক্ষা করতে পারবে না। এমনি সুরি আল্লাহর ইচ্ছা করে কাটতে পারবে না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম দিয়ে দিয়েছেন যে ছেলেরে কাটো, জবাই করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ছেলে পাইছেন, আবার ছেলে একবারে দুই দিনে রয়েছে না, এখন ছেলে বাপরে কামাই করে খাওয়াইবার কাছাকাছি হয়ে গেছে, উপযুক্ত হয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমার ছেলেরে জব করো। এখন সুরিরে কত দার করছে, নিজের ছেলে নিজের হাতে জবাই করা কত বড় কাম, উনি এখন সুরিরে কত দার দিলেন, দার দিয়া নবীওয়ালা শক্তি নিয়া উনি হযরতে ইসমাইল আলাইহিসসালামকে জব করার জন্য চেষ্টা করতেছে। যত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করেন সুরি আর কাঠেই না, ব্যক্ত হইয়া হযরত ইসমাইল আলাইহিসসালামের গলা না কাটে, এই জন্য উনি সুরিরে ফেলাই দিলেন। সুরি উপরে গুসা হইলেন, বললেন কাটস না কেন, তো সুরির তো জবান নাই, সুরি ইশারায় বলে যে ও ইব্রাহিম লাকামর ওয়ালিয়াম্র, ও ইব্রাহিম আল্লাহ তোমারে হুকুম দিছে, আমারে হুকুম দিছে, তোমারে হুকুম দিছে ছেলের গলা কাটো, আমারে হুকুম দিছে যে কাটিস না, তোমারটা তুমি মানছ আমারটা আমি মানছি, গুসা করার কি আছে এখানের মধ্যে। ভাই বুঝুর্গ দুস্থ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমি করি আমার ইচ্ছার বাহিরে এই সুরি কিছুই করতে পারে না। তো ভাই আর বুজুর্গ দুস্থ ওই জন্য বলেন যে এই কথা রেখি নামের আল্লাহ শিখাই দিয়েছে যে দেখো দুনিয়া কোন জিনিসের মধ্যে তোমার উপকার অপকারের শক্তি নাই, এমনি ভাবে তোমার দোকানে তোমার হাজত পুরা করে না, চাকরি হাজত পুরা করে না, বলেন যে এমনি ভাবে তোমার ক্ষেত কামার করে না, তোমার হাজত আমি পুরা করি, চাই তো দোকান দিয়ে হাজত পুরা করবো, চাই না তো দোকান দিয়ে হবে না, চাই জমিন দিয়ে তোমার হাজত পুরা হয়ে যাবো, আর নাহলে জমিন থাকা সত্ত্বেও না খাইয়া তুমি মরবো, আমি যদি না চাই। বলে যে এমনি চাকরি দিয়া মজদুরি দিয়া রিক্সা দিয়া এর দ্বারা তোমার হাজত পুরা হয় না, আমি তোমার হাজত পুরা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, তো সব কিছু সবের হাজত পুরা করনেওয়ালা কে আল্লাহ। বলে যে ভাই বুজুর্গ দুস্থ এক নম্বর হইল এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমরা ইয়াকিন বানাই দিব, আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই বুজুর্গ দুস্থ এখানে আমাদের ইয়াকিন বানাই দিব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যেই আমাদের কামিয়াবি। বলে যে ভাই বুজুর্গ দুস্থ দুনিয়াতে যত তরিকা আছে যত মত আছে সব কিছুর পরিণতি আর পরিণাম হইল দুজক, একমাত্র নাজাতের তরিকা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বুজুর্গ দুস্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হইল আমাদের কামিয়াবির তরিকা, নাজাতের তরিকা। ভাই দুস্থ যে নবীর পিছনে চলবো কামিয়াব হবে। কিয়ামতের দিন ভালো করে শুনি, কিয়ামতের দিন নবীদের কাতার হবে, লাইন হবে, সব হবে, উম্মতে আনা হবে, যেই উম্মতের নবীর সাথে তার জাহির ও বাতিনের মিল হবে, সুজা আল্লাহ তারে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন, সুজা তারে জান্নাতের ফয়সালা দিবেন, পাল থেকে মাথা পর্যন্ত। আর একজনের মাথাতে চেহারাতে নবীর সাথে মিল নাই, বাম দিকে যেতে হবে, গায়ে পোশাকের মধ্যে নবী নাই, বাম দিকে যেতে হবে। ভাই বুঝুর্গ দুস্ত, আজকে মুসলমান আমরা মনে করি যে নবীর পোশাকের মধ্যে কোনো মূল্য নাই, বিশাল মূল্য দুস্ত, দুনিয়াতেই দেখেন পোশাকের বিশাল মূল্য। বলেন যে একজন মানুষ সাধারণ পোশাক করিয়া যদি আপনারা বলে যে ভাই আপনারা আমি অ্যারেস্ট করলাম, আপনি মানবেন কিরে ভাই? মানবেন নাকি? আরো ধাক্কা মারে ফেলাই দিবেন, ইয়া আর দুষ্ট জায়গা হয়েছে না, আমার অ্যারেস্ট কর। ওই লোকটাই এখন ওনার পোশাক বদলাই লাগছে, পোশাক বদলাইয়া পুলিশ বাহিনীর পোশাক করছে, ফুল তিনটা লাগে যাইছে, এখন আগে অ্যারেস্ট করা লাগবে না, দেখলে আপনি সালাম দেবেন। আর অ্যারেস্ট করার সাথে সাথে দেখে সব শুরু হয়ে গেল। তো কি মানুষ তো এটাই বেশকম কি হয়েছে ভাই? কিসের বেশকম? পোশাকের বেশকম। ঠিক এমনিভাবে আদি শরীফের মধ্যে আইছে যে যেই জাতির ড্রেস পরবো, নমুনা ধরবো, আল্লাহ কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। যদি ইহুদ নাসারার পোশাক পরে ইহুদ নাসারার সাথে, নবীর পোশাক পরে তো কাল কিয়ামতের দিন নবীর সাথে তার হাসর হবে। এই জন্য ভাই মাথার থেকে খাওয়া পর্যন্ত আমার নবীর তরিকা, মানে নবীর তরিকা ফিট করতে হবে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক ইন্দ্রের মধ্যে বানাইবার জন্য আমাদের তিনটা মেহনত করতে হবে। এক নম্বর হলো বিস্তর দাওয়াত দিতে হবে, সেখানে যাইব আল্লাহর কুদরত বাড়াই, নবীর তরিকায় কানি আনি, এখানে আমরা দাওয়াত দিব। দুই নম্বর হলো বিস্তর বলেন যে যখন ইমানের হালকা লাগবে, ইমানের হালকা লাগে দাওয়াত দিব। দুই নম্বর যখন ইমানের হালকার মধ্যে ইমানের ফাঁকা হবে, আল্লাহর কুদরত বাড়াই, নবীর তরিকায় কানি আনি, এখানে যখন হইতে থাকবে তো আমরা নিজের জরুরত মনে করে শুনতে হবে। তিন নম্বর হলে ইমানের ভিখারি হইয়া আমরা আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কিসের দোয়া? যা আল্লাহ আপনি মেহরবানি করে আমার এই ইমানের হাকিকত কাছে ফরমান। যেই ব্যক্তি ইমানের ব্যবহারে তিন লাইনে মেহনত করব, আল্লাহ পাকের দিন তার ইমানে এত বড় এত শক্ত বানিয়ে দিবেন, তার ইমানে তারের পুরা দিনের উপরে চলার জন্য তৈয়ার করবে, উদ্বুদ্ধ করবে, বাধ্য করবে। বলে যে কলমা এত বড় দামি, যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান ও জমিন আর এক পাল্লায় রাখা হয়, তাহলে কলমার পাল্লাই ভারী হবে। ভাই দুস্ত, এই কলমা ঘুরিয়া হয়ে গেছি আমরা আল্লাহর গোলাম, আর গোলামের সফলতা আর কামিয়াবি হইল মালিকের হুকুম মানার মধ্যে। তো আমাদের মালিক কে ভাই? এই আল্লাহ মালিকে আপনার সফলতা কামিয়াবি দেওয়ার জন্য ওই যে হুকুম দিয়েছে, অগণিত হুকুম, এর মধ্যে সবচেয়ে বড় হুকুম হইল নামাজ। এই জন্য ইমানের পরে আমরা মুসলমান হিসাবে কি শিখতে হবে ভাই? নামাজ শিখতে হবে। ভাই দুস্ত, তো আমরা তো নামাজ পড়ি, তো আবার নামাজ কি শিখবো? বলে যে দুস্ত, এখানে উদ্দেশ্য হইল আমরা মেহনত করে আমাদের নামাজটারে নবীওয়ালা নামাজ বানাইতে হবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়ছেন ঠিক এইভাবে আমাদের নামাজ পড়তে হবে। ভাই দুস্ত, আল্লাহ রসুল হুকুম দিতে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীওয়ালা নামাজ বানাইবার জন্য যাতে আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হয়ে যায়, এই জন্য আমাদের তিন মেহনত করতে হবে। এক নম্বর হইল নামাজের দাওয়াত দিতে হবে, সেখানে যাইব মুসলমানকে পাইব, নামাজের দাওয়াত দিব। কোনো মুসলমানের বাচ্চা পাইছি যে সে নামাজ কোলা করে লিখবে, তো তারে খুঁজা মুখ করে তার নামাজ করিয়ে নিব, কোথা হইলে নামাজ আদায় করাইব। ভাই দুস্ত, কত বড় কারণে এসান হইল, 2 কোটি 88 লক্ষ বছরের জাহান্নাম থেকে সে বাঁচিয়া গেল। তো ভাই বুজুর্গ দুস্ত, এই জন্য খোসামত করে মানুষের নামাজ রেফরে তার করাইব লাভ করিয়া। দুই নম্বর, নামাজের জাহির আর বাতিন সেটারে আমাদের ঠিক করতে হবে, নামাজের জাহির বাতিন দুটো আমাদের ঠিক করতে হবে। ভাই দুস্ত, নামাজের জাহির কারে বলে? বলেন যে নামাজ পড়তে যেই পরিমাণে কোরআন দরকার ওই পরিমাণে কোরআন শরীফ শুদ্ধ করে করতে হবে। কোরআন শরীফ ভুল বললে হবে না, বলকে কোরআন শরীফ আমার শুদ্ধ করে করতে হবে। পাঁচত্ব নামাজ ফরজ, নামাজের মধ্যে কোরআন পড়া ফরজ, আর যেই পরিমাণে কোরআন নামাজের মধ্যে দরকার পড়ে ওই পরিমাণে কোরআন শুদ্ধ করে ভরা দেওয়া ফরজ। এই জন্য দুস্ত, কোরআন শুদ্ধ করে পড়ব। দুই নম্বর হইলো দুস্ত, বলে যে কোরআন ছাড়াও তো আরো আছে, আত্তাহিয়াতুল শরীফ দোয়া, কুনুত দোয়া, মাসুরা, এইগুলা তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলো আমাদের শুদ্ধ করে শিখতে হবে। আর তাই আব্দুল শরীফ দোয়া কোনো দিকে সব, আর এর সাথে সাথে মসাইল আছে, রুকু কেমনে করবো, সজিদা কেমনে করবো, দুস্থ আত্মাহিয়াত কেমনে হবে, কিয়াম কেমনে হবে, এগুলো আমাদের শিখতে হবে। এটা হইল নমাজের জাহির। আর বাতিল হইল দুস্থ ইদানে নমাজ পড়ব, যে আমি আল্লাহরে দেখতেছি এবং আল্লাহর কদমে আমার সজিদা করতেছে। যদি ধ্যান আমাদের মধ্যে পয়দা না হয়, এই ধ্যান না আসে, তাহলে আমি ধ্যানে নমাজ পড়ব যে দুস্থ আমি তো আল্লাহরে দেখি না, আল্লাহ আমারে দেখতেছেন এবং আল্লাহর কদমে আমার সজিদা করতেছেন। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নমাজ পড়বার আগে তার দিলের মধ্যে তিনটা জিনিসে হাজির করতে হবে, খুব খেয়াল করে শুন। এক নম্বর, এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, কার সামনে? আল্লাহর সামনে, যার সিফত কাহার জব্বার তার সামনে আমি দাঁড়াইতেছি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু কাছে। দুই নম্বর হলো দুস্থ এই কথা ধ্যান করতে হবে যে এখন আমি যা তেলাওয়াত করবো করবো সব সরাসরি আমি আল্লাহরে শুনাইতেছি। আর তিন নম্বর খেয়াল করতে হবে দিলের মধ্যে যে আমার দিলের দিকে আল্লাহ তাকে এড়িয়েছেন, দেখতেছেন আমার দিলে কি আসতেছে আর যাইতেছে, এরপরে আল্লাহ একবার বলবো, তাইলে দেখবেন যে শরীরের মধ্যে কম্পনাই গেছে। এটা হলো নামাজের বাতিল, তো জাহির বাতিল ঠিক করতে হবে। তিন নম্বর জিনিস হইলো দুস্থ নামাজের, বলেন যে তিন নম্বর জিনিস হইলো নামাজের পরে শুকুর ইস্তেকবার করতে হবে, দোয়া করতে হবে। শুকুর কেন? যে আল্লাহ এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে, কত হাজারো মানুষ আছে এর ভিতরে যে আমি নামাজ আদায় করলাম, এটা আমার বুঝুর্গি না, তোমার মেহরবানিতেই হয়েছে, তুমি যে আমার তৌফিক দিছ এই জন্যই হয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। আর ইস্তেকবার কেন করব? যে হায় আল্লাহ, এই যে মহান হুকুম তোমার ছিল, এই মহান হুকুমটা আমার দ্বারা পুরা করা সম্ভব হয় নাই, এই জন্য আল্লাহ মেহরবানি করে আমার কমজোরি মাফ করেন, আমার নামাজরে কবুল করেন। যে ব্যক্তি তার নামাজের মধ্যে এই তিন লাইনে মেহনত করবে, আল্লাহ জাল্লা শানু একদিন তার নামাজরে এত উঁচা এত বড় বানিয়ে দিবেন, তার নামাজে তারে পুরা সম্পূর্ণ অন্যায় এবং অশ্লীলতার থেকে দূরে রাখবে। ভাই দুস্থ নামাজ এত বড় দৌলত। বলেন যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে আর সে কইনি কই নদীতে ভাসবার গোসল করে, যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক এমনিভাবে যেই ব্যক্তি রোজানা ভাসবার নামাজ পড়বে, তার শরীরে আর কোনো গুণা বাকি থাকবে না। তো ভাই আর বুঝুন দুস্থ, বলেন যে এই নামাজের উপরে আমাদের মেহনত করতে হবে। ভাই দুস্থ নবীওয়ালা নামাজ বাড়াইবার জন্য বিশেষভাবে দুই জিনিসের গুরুত্ব দিতে হয়। এক নম্বর হইল নবীর তরিকা, দুই নম্বর হইল আল্লাহর ধ্যান। নবীর তরিকা পাওয়া যাবে না এরিন ছাড়া। এই জন্য নামাজের পরে আমাদের কি শিখতে হবে ভাই? ও ভাই কি শিখতে হবে? এরিনকে শিখতে হবে। ভাই দুস্থ এরিনকে শিখবো, এমন এলিমের উদ্দেশ্য কি? দুস্থ এলিমের উদ্দেশ্য হইল এখন আমার উপরে আল্লাহর কি হুকুম ইরা জানা, জানা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। ভাই দুস্থ এলিম আমাদের তিন লাইনে শিখতে হবে। এক নম্বর হইল এলিমের দাওয়াত দিব, যখন তালিম শুরু হবে আমি সব দুই ভাইকে তৈরি করে দিবেন, ওনারা যে মানুষের কাস্ত করে এলাকাতে মানুষ যে আছে ওনাদেরকে তালিমে শরিক করাইবেন। দুস্থ দেখা গেল যে দুজন গেছেন যে 10 থেকে 15 মিনিটের ভিতরে উনি ওনারা কাস্ত করে আবার ফিরে আসবেন, এনারা আইছেন আরো দুইজন যাইব, ওনারা যে আরো 15 থেকে 15 মিনিট কাস্ত করে যারা পাইলেন নিয়ে আইবেন, না পাইলে ফিরে আসবেন, আবারও আরো দুইজন যাইব। যত সময় আমাদের তালিম চলবে তত সময় আমাদের কাস্ত চলবে, কিন্তু বাড়ি বাড়ি করতে হবে, যত সময় আছে বাড়ি বাড়ি যাইব। এরকম যাতে না হয় যে দুইজন গেল তো গেলই বাইরে, হয়তো এখন শুধু পাইলে ছুটি, চলে গেল চায়ের দোকানে, চলে গেল ভারের দোকানে, এক ঘন্টা করে আইল, তাইলে এটা এলিমের গাস্ত হয় না, এটা চায়ের গাস্ত হয়ে যায়। এই জন্য ভাই দুস্থ 15 থেকে 20 মিনিট, এর বেশি আর সময় দেওয়া যাবে না। এরপরে এলো দুস্থ দুই নম্বর হইলো মস্ক করা। মস্ক হইল ফাজাইলের এলিমটা, আমরা তালিমের হালকায় বৈশাখ ঘন্টার পর ঘন্টা শিখবো, আর মাসাইলটা ওলামাদের কাছ থেকে জেনে নিব। আমরা জমাতে আলিম আছে না থেকে শিখেন, আলিম নাই তাইলে ফুরানার সাথে যিনি ওলামায়ে কেরামের সহপতি থেকে এলিম শিখছেন এনাদের কাছ থেকে শিখবো। যদি এরকমও নাই তো বলেন যে ভাই দুস্থ আমরা যে এলাকায় দেখবো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এনাদের থেকে আমাদের অবশ্যই শিখতে হবে, কিন্তু ছুটি নাই যে আলিম নাই জমাতে ওই জন্য আর নমাজ শিখি নাই, এটা হবে না, বলে যে এলিম শিখতেই হবে, বাইক মশাইগুলো আমার জেনে নিতে হবে। তো এই হয়ে গেল দুই। তিন নম্বর হইল আল্লাহ দরবারে দোয়া করা, যে আল্লাহ মেহরবানি করে আপনি আমার এলিমের নূর দান করেন। যে ব্যক্তি তিন লাইনে তার এলিমের ব্যাপারে জিকির করবে আল্লাহ পাকে একদিন তার এলিমের নূর আর হাকিকত নসিব ফরমাইবেন, যার বরকতে সে 100 ভাগের 100 ভাগ আল্লাহর হুকুম মানতে তৈরি হবে এবং 100 ভাগ আল্লাহর হুকুম মানতে বাধ্য হবে। যে এলিম শিখতে পারিলে আল্লাহ তার শাহাদতের মোহর নসিব করবেন। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, এই আল্লাহ এলিম শিখতে যাইয়ে যদি মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদতের মোহর দান করবেন। ভাই এখানে যেখানে দাঁড়াই আছে মধ্যে হবে হালকা, এটা তো একটু বসাই দেন না ভাই, এটা তো 15-10 মিনিটের কথা না, মেহরবানি করে সব ভাই বসেন। এই এত ভাই যে শত শত ভাই দাঁড়াই দিয়েছেন, ভাই এখানে যেখানে আছেন মসজিদ আলী জামাত এটা তো খুশামত করে বসাই দেন ভাই, মেহরবানি করে এই যে উত্তর পূর্ব দিক যে হালকার ভিতরে আপনারা বসেন, আপনারা কারণ তো দিশের বাইরে দেখতে পাচ্ছেন না, এই জন্য মেহরবানি করে সব ভাই বসেন, এটা দাঁড়াই থাকবেন কত সময় আপনারা বসে পড়েন মাসাম ভাই, সবাই যারা আইতেছে বসাই দিন ভাই হালকা, যারা আমরা এখানে আসি পুরানো ভাই আপনারা মেহরবানি করে নতুনদেরকে বসাই দিন, এই যে এতে ভাই ভাই তো বসে জায়গা হয় না, পিছনে যান পিছনে যাই বসে। ভাই বুজুর্গ দুস্থ, নবী হয়ে নামাজ পড়াইবার জন্য দ্বিতীয় জিনিস রাখবো আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যান পাওয়া যাবে না জিকির ছাড়া, এই জন্য নামাজের বাহিরে জিকির করিয়া আল্লাহর ধ্যান বানাইতে হইব। এই জন্য এলিম আর জিকির, জিকিরের উদ্দেশ্য কি, জিকিরের উদ্দেশ্য হল দিলের মধ্যে আল্লাহর আজমত আল্লাহর মহব্বত বানানো আল্লাহর ধ্যান বানানো। জিকির এভাবে করা যে আমার আল্লাহ ইয়াদ হয়ে গেছে, যেখানে যাই আমার আল্লাহ ইয়াদ হয়ে যায়। ভাই দুস্থ, জিকিরও আমরা শিখবো 3 লাইনে, জিকির 6 লাইনে শিখবো ভাই, 3 লাইনে শিখবো। 1 নম্বরে হলো জিকিরের দাওয়াত দিতে হবো, লাভ বলিয়া বলিয়া মানুষের জিকিরের জন্য তৈয়ার করবো। 2 নম্বরে হলো দুস্থ, নিজের যাত্রা থেকে আমরা মস্ক করবো দুস্থ। 1 নম্বরে হলো রোজানা কোরআন পড়বো, যারা কোরআন পড়তে পারে 1 পারা 2 পারা 3 পারা পড়তে থাকবো, আর যারা পড়তে জানি না তারা শিক্ষা শুরু করে দিব। ভাই বুজুর্গ দুস্থ, যারা কোরআন পড়তে জানি না যদি না শিখি তাহলে বহুত বড় পরেশান হয়ে যাইব। কেমতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে বসেন, তোমার চক্ষু দিলাম, জবান দিলাম, কান দিলাম, আকল দিলাম, সবকিছু দুনিয়াতে শিখলে আমার কালাম কোরআন কেন শিখলে না, তাহলে আমাদের কাছে কি কোনো জবাব তৈয়ার করছি আমরা? বলে যে ভাই দুস্থ আমাদের কোনো জবাব তো নাই। এই জন্য আল্লাহ আমরার জন্য একটা সহজ রাস্তা রাখছেন। আচ্ছা এসে এটা দেখেন, যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, বয়স হয়ে গেছে কিন্তু কোরআন শিখবার আগ্রহ হয়ে গেছে, চিল্লা দিয়া এখন সে কোরআন শুরু করছে শিখা, আলিফ বা কাসা পড়ে পড়তে পড়তে এর ভিতরে কোরআন শিখা হয় নেই, কিছু অল্প শিখবার আগেই তার মত আসিয়ে গেছে। তো বায়ার বুজুর্গ দুস্থ, এর দ্বারা কি লাভ হবে? আল্লাহ তার কবরের মধ্যে ফিরিস্তা পাঠাইয়া পুরা কোরআন শিখাইয়া পুরা কোরআন বর্ণেওয়ালার সাথে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করবেন। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় বাইরে দিয়েছি, প্রত্যেকে আমরা কায়দায় বাগদাদির সাথে কিনে নিব, অবসর সময়ের মধ্যে আমরা কোরআন শরীফ শিখব। যে কোরআন পড়তে জানে না সে যদি তার প্রয়োজন মনে করে শিখে, যে পড়তে জানে যদি জরুরত মনে করে শিখায়, কালকে আমাদের দিন দুজন উত্তম বলি আল্লাহর দরবার উত্তম ব্যক্তি হিসেবে হাজির হবে। 2 নম্বরে হলো তিন তসবির এহতেমাম করা, 3 নম্বর হইলে দুস্থ বলেন যে মসনুন দোয়া আর এহতেমাম করা, এই হইল মস্ক। আর জিকিরের বলেন যে জিকির করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ মেহরবানি করে আপনার মহব্বত আমার নসিব ফরমান। এই 3 লাইনে যারা মেহনত করবো একদিন আল্লাহর আজমত আর মহব্বত তার দিলের মধ্যে পয়দায় দেব। জিকির করলে ওয়ালা আল্লাহ দরবারে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা বলে সাব্যস্ত হয়। ভাই বুজুর্গ দুস্থ, ইমান আমল কোনটাই হেফাজত হইব না আখলাক ছাড়া। এই জন্য জিকিরের পরে একরামুল মুসলিমিনের নম্বর রাখা হয়েছে। একরামুল মুসলিমিনের উদ্দেশ্য হইল প্রত্যেক মুসলমানকে ইমানের নিসবতে সম্মান করা। যদিও নামাজ রোজা করে না কলমা পড়ে, তার দাম আল্লাহর দরবারে সাত আসমান ও জমিনের চেয়ে বেশি। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ আমাদের কি করতে হবে, একরামকে শিখতে হবে। 3 লাইন, 1 নম্বর দাওয়াত দিব, 2 নম্বর মস্ক করবো, বড়রে সম্মান, ছোটরে মোহাম্মদ আলিমরে তাজিম করবো, 3 নম্বর আল্লাহর দরবারে দোয়া করতে হইব যে আল্লাহ মেহরবানি করে আমি আমার এই এলিম আমার আখলাক সুন্দর করে দেয়। ভাই দুস্থ আখলাকের বহুত দাম, হাদিস শরীফের মধ্যে আকমালুল মুমিনিন ঈমানান আহসানুল খুলুকান, তোমাদের মধ্যে কামিল পাক্কা ঈমানদারই লই ব্যক্তি যার আখলাক সুন্দর। এমনিভাবে হাদিসের মধ্যে আইছে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের উপকার করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে 10 বছরের এতেকাফের সওয়াব দান করেন। এরপরে হলো ভাই দুস্থ ইমান আমল কোনটাই আল্লাহ কবুল করবে না এখলাস ছাড়া। এই জন্য ভাই দুস্থ আমাদের কি করতে হবে, বলেন যে একরামের ঘরে তাকিয়ে নিয়তের উপরে মেহনত করিয়া আমার এখলাস বানাইতে হবে। এই জন্য একরামের ঘরে তাকিয়ে নিয়তের নম্বর ভাই, এটা বড় কঠিন নম্বর। দুনিয়ার মুফতি সাহেব আর নিঃসাহ বলতে পারবেন এটা শুদ্ধ এটা অশুদ্ধ, কিন্তু ইনার এখলাস আছে ইনার না এটা কেউ বলতে পারবে না, কেউ প্রতিবাদ দিতে পারবে না, এটার মালিক একমাত্র আল্লাহ। কিয়ামতের দিন যারা বলবেন এখলাস আছে বেহেশত, যারা বলবেন এখলাস নাই সুযোগ সুযোগে দিতে হবে। এই জন্য ভাই দুস্থ এখলাস কারে বলে, কাম করবার আগে দিলের জজবা দেখতে হবে। যদি আল্লাহর জন্য হয় এখলাস আছে, আল্লাহর জন্য নাই তাইলে এখলাস নাই, দিলের জজবা। এখন ভাই দুস্থ এই জন্য এখলাস বানাইব তিন লাইনে, এক নম্বর ইখলাসের দাওয়াত দিতে হইব, দুই নম্বর মস্ত করা, কাম করার আগে নিয়ে শুদ্ধ করা, যাচাই করে নেওয়া, শুদ্ধ করা, কামের মধ্যখানে নিয়ে ফেরত দিকে খেয়াল রাখা, সেখানে নিয়ে যাতে মস্ত না করে দেয়, শেষে ইস্তেকবার করা, এই জন্য মস্ত। তিন নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার মেহরবানি করে আমার এই মানের আল্লাহ এখলাসের দৌলত নসিব করেন। ভাই বুঝলেন দুস্থ, এখলাস এত বড় দৌলত, যদি কেউ যদি একটা খেজুরের টুকরাও আল্লাহর রাজি করার জন্য দান করে আল্লাহ তার পার করে তার আগের সব দান করে। ভাই বুঝলেন দুস্থ এখলাস হল হইলে হেদায়তের ছেড়া। এরপরে ভাই দুস্থ আমরা এলাম শেষ নবীর উম্মত, আমরা নবীর ঘরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, আমরা শেষ উম্মত। এই জন্য আল্লাহ আমরা নবীর নাই বানাইছে, আর এই নেয়ামতওয়ালা কাম করার জন্য আল্লাহ আমরা দুনিয়াতে জান দিছেন, মাল দিছেন। এই জন্য দুস্থ এই জান আর মাল আমাদের কাছে বলেন যে শুধু কেন বলেন যে দুস্থ এই জন্য আল্লাহ দিছেন আমরা যাতে এটা কি করতে পারি, বলেন যে ওই নিয়ামতের কাম করতে পারি। এই জন্য দুস্থ এই জান মাল এটা আমাদের কাছে আমানত, আল্লাহ রাখছেন, আল্লাহ এই আমানতের মধ্যে হস্তক্ষেপ করা আমাদের জন্য জায়েজ নেই। এই জন্য দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত কেমনে ব্যবহার করব, এই জন্য আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জিন্দগির দিকে আমরা তাকাইতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরামের জিন্দগি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাইব যে তিন ওনারা তিন লাইনে সময় রে আর মাল রে খরচ করছেন, যান মাল ওনাদের তিন লাইনে লাগছে। এক নম্বর হজরত সাহাবায়ে কেরাম ওনাদের যান আর মাল খরচ করছেন আল্লাহর কলমারে বলন্দ করার জন্য, যান আর মাল ডাল ওনারা খরচ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর দিন জিন্দা করার জন্য। এরপরে যা বাকি দিছে সেটা ওনারা খরচ করছেন কিসের মধ্যে, বলেন যে ওনারা খরচ করছেন তালাশ করছেন উম্মতের মধ্যে তিন মিসকিন দেওয়া মহিলা তিনি মাদ্রাসা মসজিদ এর পিছনে খরচ করছেন। এরপরে যা বাকি রয়েছে হালাল কামাই আপনার পরিবার পরিজনের উপরে খরচ করছে। ভাই বুঝুন দুস্থ এই মেহনতকে শিখবার জন্য এখন আমরা আল্লাহ রাস্তায় বাইরেছি, আল্লাহ রাস্তায় বেরিয়ে আমাদের জান আর মাল কোথায় ব্যবহার করবো যে শিখবো। ভাই দুস্থ এই জন্য এখন আমাদেরকে আল্লাহ রাস্তায় বাইরেছি, আর তার কি আজেরা সব শুরুতে বলে দেওয়া হয়েছে। এখন এই যে দুস্থ যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি আমাদের জন্য সময়ের হেফাজত করা এমনি শিকন শিকানি ওই সময় সহজ হবে যখন আমরা একজনে মান্য চলব। এই জন্য প্রত্যেক জমাতের মধ্যে একজন আমির বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য দুস্থ রসুলের পাশে ছিলাম ফরমান যে আমার আমির মানল আমারে মানল, যে আমির মানল না আমারই মানল না। ভাই বুঝুন দুস্থ যেই জমাতের মধ্যে আমির নাই সেই জমাতের আমির হইল শয়তান। ভাই দুস্থ আল্লাহ আমার হেফাজত করছেন, আমরা একজন আমির হয়ে গেছি, এই জন্য আমরা আমিরে মানতে হবে। এই জন্য মামুর বাইদের সাচ্চা জিম্মাদারি খুব ভালো করে শুনেন। ভাই দুস্থ এক নম্বর হইল আমির সাবরে মানা, মনে চাইলেও মানতে হবে, মনে না চাইলেও মানতে হবে। অনেক ভাই আছে আমির সাহেব যদি মনের পক্ষে বলেন তো আমির সাহেবের কথা মানে, আর আমির সাহেব যদি মনের বিপক্ষে ফসলা দেয় তাইলে আর আমির সাবরে মানে না। ভাই আর বুঝুন ভাই দুস্থ বলেন যে এইরকম যদি চিল্লা দেন তাইলে কোনো ফায়দা হবে না, খালি হাতে বাড়িতে যেতে হবে, এই জন্য আমির সাহেবরে মানতে হবে। আর আমির সাহেবরে মানানো দরকার না, অনেক আছে যে সবে মিলিয়ে একটাই কয় যাতে আমির সাহেব মানতে বাধ্য হয় না, এরকম করা যাবে বলকে আমরা আমির সাহেবরে মান্য সব। দুই নম্বরে দুস্থ আমির সাহেবের সাথে জুড়িয়ে থাকবো, সব কামে আমি আমির সাহেবের ইশারায় আগে আগে থাকবো, সব কাম ঘোরা ঘোরার চেষ্টা করবো। তিন নম্বর হইলে দুস্থ আমির সাহেবের জন্য দোয়াও করতে হবে, আর চার নম্বর কাম হইলে দুস্থ আমির সাহেবের খেদমত করবো। ভাই দুস্থ এই চার জিম্মাদারি আমরা মামুলা আদায় করতে হবে। এমনিভাবে যাদেরকে আমির বানাই দেওয়া হইল, ভাই আমির আপনি আমির বানাই দেয় বড় কঠিন কাম, হাদিস শরীফের মধ্যে আইছে ভালো করে শুনি মামিন রজুলিন উম্মি আলা রজুলাই কেফিয়াউমাল কিয়ামায়াতুল মারবুতুন আলা উনুকি, যারে দুইজনের উপরে আমির বানাই দিল, আমির বানাইটা মজার জিনিস না, বলেন যে তিনজনের জবা দুইজন মামুর আর একজন আমির, এই আমিরেরও কিয়ামতের দিন কোনো হাত গর্জনার উপরে বান্দা অবস্থায় ফিরিস্তা আল্লাহর দরবারে নিয়ে হাজির করবে। যদি আমির সাহেবের মামুরের হক আদায় করে থাকে তাহলে তো আমির সাহেবের হাত খোলা হবে, আর যদি আমির সাহেবের মামুরের হক আদায় না করে থাকে তাহলে আমির সাহেবের হাত আর খোলা হবে না। সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমান মুসলমান যারে আমির বানানি হইল তারে তলোয়ার বিহীন সবাই করে দেওয়া হইল। মানুষরা যদি হাজার শিক্ষেন বলে যে যারে আমির বানানি হইল তারে তলোয়ার বিহীন সবাই করে দেওয়া হইল। আর তিন নম্বর জিনিস হইলে দুষ্ট একরাওয়াতে ফরমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে যে যারে আমির বানানি হইল তার হায়াত চলে যায়। উনি আরেক কলে তীরে নসিহত করতে যায় বলছে যে শোন এখন আমিরা জিন্দিগিতে তুমি কোনোদিন আমির হবে না। এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তিন জিনিস থেকে দূরে থাকবার চেষ্টা করতেন, ইমামত এমারত আর আমানত, এদের ওনারা পছন্দ করতেন না। এই জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা মেহমান আইছেন, এবারও সাহাবাই কেরাম বলে যে আরে আপনি তো নবীর বড় সাহাবি, আপনি আপনার ইমাম হয়ে নামাজ পড়ান। উনি বলেন সর্বনাশ ইকাম হইব না, ওনার গুলামে ডাক দিয়ে না গুলাম দিয়ে নামাজ পড়াই দিছে, গুলামের ভিতরে নামাজ পড়লে তবু ইমাম হইতে রাজি নেই। আমি তো নাই তো বাই বুঝুন দুস্থ একজনে যদি আপে এর জিম্মাদার বানানো হয়েছে এই জন্য যাতে জমাতটা সহিভাবে চলে, এটার অর্থ উনি হুকুম করবেন যে থানা ভাই আমিষাব বাঁচবার জন্য চারটা কাম করতে হবে। এক নম্বর হইল আমিষাবে মামুরে শিখাইবেন, দুই নম্বর হইল সব মামুরে এক নজরে দেখবেন মহব্বত করবেন, আমিষাবে কখনো জমাতের মধ্যে ভাগাভাগি করবেন না ভাগাভাগি করবেন না, রইলেন আমার লোক আর হইলেন আমার না, এইরকম কোনোদিন না। যদিও মামুরে উল্টা সিধা করে তো মামুরের জন্য সুরের দোয়া করবেন তবুও উনি জমাতটার দুই ভাগ করবেন না। তিন নম্বর হইল মামুরের জন্য দোয়া করা, এটা উদ্বে উসুরি করে তো তার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তারে লাইন মতো আনে। তিন চার নম্বর জিনিস হইল আমিষাবে মামুরের সময় এবং মালের হেফাজত করা, একজনে আমলে জুড়ে না তারে তরগিদ দিয়া আমিষাবে আমলে জুড়াই দেবে, তারে খুশামত করে আমলের জন্য তৈয়ার করবে, আরেকজন মাল এসরাফ করে তারে তৈয়ার করবেন তথ্যি পাতাই দিবেন যাতে এসরাফ না করে। এবার আসেন আমিষাবে কি শিখাইবেন ভাই দুস্থ, চল্লিশ দিনের ভিতরে আমিষাবে এমন মেহনত করবেন, চল্লিশ দিনের ভিতরে আমিষাবে মামুরের উপরে এত মেহনত করছেন যে ওনার প্রত্যেক মামুর ঠেকাত করলে ইমামতি করতে পারে, ঠেকাত করলে কি করতে পারে ভাই ইমামতি করতে পারে, এতটুকু নমাজ শিখা হয়ে গেছে, প্রত্যেক বাইরে এতটুকু নমাজ শিখাইতে হবে। এই জন্য দুস্থ বলেন যে একজনে বড় কিতাব পড়তে হবে না, বলবে যদি একটা এক মুসলমান তার সত্যি সুরা সুরা ফাতিহা শুদ্ধ হয়ে গেছে আর তাই কোন শরীফ রুকু সজিদা তার নমাজটা যদি শুদ্ধ করে দিতে পারে তাইলে ঠেকাত করলে সেই ইমামতি করতে পারবে। ভাই দুস্থ আলিম থাকলে আলিমে ফরাইলে, আলিম নাই তো ঠেকার নমাজ উনি ফরাই দিতে পারবে। এই জন্য ভাই উত্তম আমির হইলে এই ব্যক্তি সুন্দরগড়া বলেন যে চল্লিশ দিনের ভিতরে তার প্রত্যেক মামুরের নমাজে সহি করাই দিল। তো কি বলেন ভাই আমরা সবাই এটার মেহনত করবো তো ইনশাল্লাহ। আর এর সাথে সাথে দুস্থ দ্বিতীয় কি শিখাইবেন যে আমার থেকে আলাদা হইয়া আমার সব মামুর যাতে জমাত দিয়ে ফিরতে পারে আমির হইতে পারে, এই জন্য আমি হিসাবে জিম্মায় হইল সমস্ত আমল বন্টন করবেন, সমস্ত বাইরে দিয়ে সব আমল করাইবেন, সব বাইরে সব আমল, এরকম না যে এক বাইরে শুধু খেদমতেই পুরা চিল্লা খেদমতে থাকলো, এরকম যাতে না হয়। গাস্ত তালিম সব আমলের মধ্যে সবরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মামুর সব জমাত দিয়ে ফিরতে পারবে। আমির মামুরের আমরা জিম্মাদারি পাইয়ে গেলাম, এরপরে মুসাফা হয়, মুসাফা যখন হয়ে যাবে আমাদেরকে রুকের কাগজ দেওয়া হবে, রুকের কাগজ যখন আমরা পাইব আপসের মধ্যে মিলিয়ে বসব, বসে আমাদের প্রথম কাম হইল দেখেন যে লিস্টির বাহিরে কোনো লোক আছে কিনা আমাদের জমাতে ঢুকলো কিনা, যদি লিস্টির বাহিরে কোনো লোক থাকে নাম ছাড়া লোক আইছে ইনারে এখানে রেখে দিব কোনো অবস্থাতেই নিব না, পুরা সফরেই অপরিচিত কোনো লোক আমাদের জমাতের মধ্যে থাকতে পারবে না, যদি থাকে আপনারা পেরেশান হবেন এবং চিল্লা পুরা করার আগে আসতে হবে। এরপরে দুস্থ আপনার দুইজন দুইজন করে পরিচয় করে জোড়া বানান যাতে আমাদের সফরটা চলার পথে দামি হয়ে যায়, বেকার নষ্ট না হয়, যিনারা আগে সময় লাগিয়েছেন যিনি না আগের নাই জানেওয়ালা না জানেওয়ালা কম জানেওয়ালা বেশি জানেওয়ালা দুইজন দুইজন জোড়া বানাই দিলেন এবং সবে ফেরগিন দেন কি করে আমাদের কি হইতে পারে সফরটা দামি হইতে পারে। এরপরে এলে ভাইয়ের বুজুর্গ আর দুস্থ সফরটা দামি হওয়ার জন্য জোড়া বানাই দিলেন, এরপরে আমরা ভাড়ার টাকা উঠাইব আমরা দুই সাথে সবের মধ্যে রাখবো, এরপরে এলে দুস্থ আমরা ইস্তেমাই সামান আছে কিনা এটা তাকিক করবো, ইস্তেমাই সামান আমরা এখান থেকে পুরা করে লিয়ে রওনা দেবো, এরপরে খিতাব তালিমের খিতাব এদের ইন্তজাম করবো, টুপি তসবি মিসওয়াক যা দরকার সব শুরু করার আনতেই আমরা শুরুতেই আমরা এগুলো সব ইন্তজাম করে এখান থেকে যাইব, কেন দুস্থ এগুলার ইন্তজাম করতে হবে যাতে আমাদের এলাকায় যাইয়া কোনো জিনিসের সওয়াল না করতে হয়, সওয়াল থেকে নিজেরা বাঁচানোর জন্য। এরপরে দোস্ত আমরা এখান থেকে সফর শুরু করব। সফরের শুরুতে সফরের দোয়া করব। ভাই বুঝুন দোস্ত, সফরের দোয়া এটা শুধু তবলিগে গেলেই না, সর্ব অবস্থায় আপনি ব্যবসায় যান, কামাই করতে যান, মজদুরি করতে যান, বেড়াইতে যান, লেখাপড়া করতে যান, দেশে বিদেশে এই দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিন আল আমালি মা তারদা। আল্লাহুম্মা আউইন আলাইনা হাযা সফর ওয়া ক্বিয়ান নাবুদাহু। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফরি ওয়াল খলীফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইলি সফরি ওয়া কাবাতিল মুনজিরি ওয়া সুইল মুনজিরি ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদি। দুস্থ এই দোয়াটা বড় আজিব, এর মধ্যে আল্লাহ রাসূলের সব চেয়ে এলিয়েছেন। এটা দোয়াই মস্তু না, এই দোয়া বলে সফর শুরু করলে ইনশাআল্লাহ আসানির সাথে আমাদের সফর পুরা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু পুরা সফরে আমাদেরকে হেফাজত করবেন, আর আপনি ভিড়া ঘরে পৌঁছা পর্যন্ত আপনার বাড়িঘর সব হেফাজতে থাকবে। এই জন্য ভাই, যারা জানি করবো, যারা জানি না এটা শিখবো। এরপরে এখন আমরা সুন্নত তরিকায় সফর শুরু করবো। নামাজ নামাজ পড়ে নিলাম, তো নামাজ পড়লাম, রওনা হয়ে যাবো, দেরি আর করবো না, এখন রুকে আমরা চলবো। এখন আমাদের রাস্তায় চলার সময় ডাইন পায়ের জুতা আগে ঘুরে বাম পায়ের জুতা পরবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিয়া আমাদের সফর শুরু। আমি এই দোয়াগুলো এই জন্য বলতেছি, যেহেতু সফরটা আল্লাহর সাহায্য ছাড়া পুরা হবে না, যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা হয়, এটাতে বাঁচতে হলে সুন্নতের ইত্তেফা করতে হবে। এখন নজরে হেফাজত করে জিকিরের সাথে বাস স্টেশনে যাব, সেখানে যাইয়া সব সাথী ভাই একত্রিত হইয়া তালিম শুরু করে দিব। এক ভাই যদি আপনি মিশরে তালিম শুরু করে দিবেন, বাকিটা শুনব। সেইখানেও আমাদের ইমানের হেফাজত আর মালেরও হেফাজত করতে হবে। স্টেশন অনেক মানুষ, টাকা পয়সা হেফাজতে রাখতে হবে যাতে চুরি না হয়ে যায়। দুই ভাইরা আমরা টিকিটের জন্য দেওয়া হবে। ভাই দুস্থ, যারা এমনিভাবে প্রত্যেকে আপনা আপনার কাটটি নিজে উঠাইব, যার জিম্মায় খেদমতের সামান সে উঠাইবে, সেরিয়া এলাকাতে আমরা পৌঁছে দিব, সন্দেহ দিবে। এমনিভাবে টিকিট করতে যাইব যে ওইখানে অনেক মানুষ আসবে, দৌড়িয়ে বলবে যে ভাই আসেন আপনাদের টিকিট করে দিই। ভাই দুস্থ দেখেন, আমরা গ্রামে গঞ্জে সাদা সিধে মানুষ, যদি ঠেকাটা দিয়া দেন তাইলে আজ রাখেন, আর কোনোদিন এই টিকিট আপনার পাওয়া হবে না। হয়তো কিয়ামতের দিন আল্লাহ ধরাইয়ান গভীর স্টেডিয়া বলে যে বেড়াইদের তুই ঠেকানি ধরতা দুয়ের আগে পাওয়া যাবে না। এই জন্য ভাই দুস্থ, প্রত্যেকে আপনার টিকিট আমরা নিজেই করতে হবে। যদি আসে বলে ভাই না আমাদের টিকিট আমরা নিজেরাই করবো, দাম দর করে নেবেন, বা সকালে তিন কথা বলবো যে ভাই আপনার গাড়িতে আমরা যে যাইব, নামাজের টাইম আইলে আমাদেরকে দাঁড় করাইয়া নামাজ সরাই দিতে হবে। দুই নম্বর হইলে দুস্থ আপনি গানটা বন্ধ রাখতে হবে, আপনার দরজার সামনে আপনার সামনে বলে দেন, নাইলে আমরা কোরআন শিখবো কেমনে, আমরা জিকিরের সাথে যাইবো, ছয় নম্বর শিখবো। তিন নম্বর হলে ভাড়া কত দিবেন, যাতে ঝগড়া না হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন মহামেলা, এটা তো মহামেলা, এখানে মহামেলা পরিষ্কার, টিকিট করবো, এটা এটা তালিম চলবো, মানুষ জমা হয়ে গেছে, তালিম বন্ধ করে ছয় নম্বর বলিয়া সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলিয়া তিনবার সিটের মধ্যে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, এইরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, এরপরে আমরা সিটের মধ্যে বসবো। সামান আপনা আপনা প্রত্যেকে গাড়িতে আপনার সামান নিজে উঠাইব, এরকম না যে আমি সবে আমাদের সামান উঠাইব না, আমি সবে বলে আমি যাই আগে বসি মা বলে উঠাইব না, এরকম না, প্রত্যেক আপনার সামান হারাইলে আপনিই তাই। এরপরে হইলে দুস্থ আমরা সিটের মধ্যে বসবো, গাড়ি শুরু হয়ে গেছে, দোয়া করেন সুবহান আল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন বিসমিল্লাহি মাজরাহা মুরসাহা ইন্না রাব্বী লাগফুর রাহীম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফির লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহর আসমানের দিকে তাকাইয়া মুচকি আসে। ভাই দোস্ত, এটা বড় আজিব জিনিস। আল্লাহ রাসূল সওয়ারির উপরে সওয়ার হইছেন, হইয়া এই দোয়া হইয়া মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কিরাম বলেন যে রাসূলুল্লাহ এখানে হাসলেন যে কেন? ওরা তো দেখতেন যে আল্লাহ রাসূলে কি করে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলেন যে বন্ধুরা যখন বলে যে আল্লাহ বড় অন্যায় করছে, মাফ করেন, আপনি মাফ না করলে আমারে আর কে মাফ করতে ওয়ালা আছে? বলে ও কথা যে বন্দায় বলে সাথে সাথে আল্লাহ বলেন ফেরেশতা আমার বন্দায় বলতেছে আমি ছাড়া তারে মাফ করে নেওয়ালার নাই, সাক্ষী থাকো আমি তারে মাফ করে দিলাম। দুস্থ কথা একবারে সহজ, কিন্তু মাফ করে নেওয়ালায় যে কোনো কথার উপরে রাজি হয়ে যায়। এরপরে যদি বন্দা হালাক হয়ে যায় যে হান্নামে যায়, তো আর আল্লাহ বলতে পার কিছু নেই, এতটুকু কইছে শুধু জালাম তো নাফসি ফাকুরি লাইয়া করু শুধু ভাই ইল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমারে কে মাফ করবো, এটাতেই আল্লাহ খুশি হয়ে যায়। এখন আমরা সফর করব, শিখতে শিখে যাই, একজন আরেকজনে কোরআন শিখাই, জিকির করি, তারপরে ছয় নম্বর শিখাই, দোয়ায় কোনো শিখি, শিখতে শিখতে যাই। নামাজের টাইম হয়েছে, গাড়ি থামাই দিলে জলদি আমরা যাইয়া সফরের নামাজ পড়বো, এটা বলে দিতে হয়। তাই শুধু জোহরের নামাজ দুই রেখা, আসরের দুই রেখা, শুধু ফরজ। সফরের মধ্যে এরকম গাড়ির সফরে সুন্নত করতে হয় না। আর মাগরিবের তিন রেখা, এসের সময় দুই রেখা, ফরজ আর তিন রেখা দিয়েছি। বাস শুধু সুরা দিয়ে ইন্না তাই না, কুলফল্লা দিয়ে পড়েন, সফরের নামাজ করতেছেন আপনি। এরপরে যে বাইক দুস্থ দৌড়িয়ে গাড়িতে উঠিয়ে যান। খানা বানার জিনিস আমরা এখান থেকে যাওয়ার সময় রুটি কলা এগুলো নিয়ে নিলাম বা বিস্কুট নিয়ে নিলাম, রাস্তার মধ্যে খাই লইব, গাড়ির মধ্যে পান খাই লইব, হোটেলে যেয়ে বসে থাকবো না। এরপরে এলে বাই দুস্থ আমরা এলাকার মধ্যে যখন পৌঁছিয়ে যাইব, ঢুকবার আগেই মহল্লার মধ্যে সমস্ত সামান একত্রিত করে রাখবো। একত্রিত করে রাখি আমি হিসাবে সব বাইরে জেহেন বানাইবেন যে ভাই আল্লাহ এনে আমরা এখানে পৌঁছাইছে, আল্লাহ সাহায্য ছাড়া আমরা এখান থেকে লোক বাইর করতে পারবো না। কমাস কম আমরা প্রত্যেক ঘর থেকে তিন তিন চিল্লা চিল্লা লোক বাইর করার নিয়োগ করি, আল্লাহ সাহায্য চাই। দোয়া হবে, সুন্নত দোয়া আছে একটা, আল্লাহ আমার পুষ্পমাওয়াত হিসাবে আমার আল্লাহ দোয়া করবো। এরপরে নিজের কমজোরিরা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর সাহায্য সঙ্গে নিয়ে আমরা মহল্লার মধ্যে ঢুকবো। মহল্লার মানুষ শরীর হইলে ভালো, শরীর না হইলে জবরদস্তি করে আনার দরকার নাই। এরপরে আমরা ভাই দুস্থ কি কাম করবো, বলে যে মহল্লাতে ঢুকতেছি, যদি পুরানা সাথী পাই সঙ্গে করে নিয়ে যাইব, যদি পুরানা সাথী না থাকে তো গেলাম। গাড়ি নিয়ে গেছে মসজিদের সামনে, তো ওইখানে নামিয়ে ওইখানে আমাদের দোয়া করতে হবে। সর্ব অবস্থায় আমাদের আল্লাহর সাহায্যের দরকার। কি বলে, আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই, এই জন্য আমরা ওই সময় দোয়া করবো। এখন আমাদের মসজিদে ঢুকার ফালা, ভাই দুস্থ সময় আছে, যে সুন্নত তরিকায় ঢুকতে হবে। মুসলমানের এটাও শিকার জিনিস, প্রথম বাম্পার জুতা খুলতে হবে, এরপরে ডাইনবার জুতা খুলবো, এরপরে ডাইনবার মসজিদের মধ্যে ঢুকবে, জবানের মধ্যে দোয়া চলবে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে নাওয়াইতু সুন্নাত আল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, অথবা এটা বাংলায় বললে চলবো, যত সময় এই মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করলাম। এখন আমরা মসজিদে ঢুকছি, মসজিদের আদবের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই ঘরটা কার ভাই, আল্লাহর ঘর, তার বহুত আদব করতে হবে। এই জন্য এক নম্বর হলে সামান এইভাবে রাখবো, গাঁটি গুটি গাঁটি আমাদের এইভাবে রাখবো যাতে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়, জুতারা হেফাজত করতে হবে। আর মসজিদের পাশে যদি কোনো মাদ্রাসা ঘর আছে, মক্তব ঘর আছে, স্কুল ঘর আছে, ইমাম সাহেবের এরকম ভাবে হুজুর আছে, যেখানে সামান রাখা যায় খেদমতে সেখানে রাখবো। মসজিদের ভিতরে কাঁচা মাছ, কাঁচা গোস্ত, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো আমরা কখনো মসজিদের ভিতরে নিব না। বাই দুস্থ খানা পিনা যদি ইন্তজাম বাইরে কোনো ঘর থাকে সেখানেই খাওয়ার চেষ্টা করবো। আর মসজিদে যদি নিতে হয় তাহলে আমরা খাইতে হয় বাইরে ভাগ করে মসজিদের ভিতরে নিয়ে এরপরে খাইব। কেরোসিনের চুলা হারিকেন এগুলো আমরা মসজিদের ভিতরে রাখবো না, বাইরে রাখবো। মসজিদের ভিতরে বড় দস্তরখান লাগিয়ে খাইবো, মসজিদ নোংরা না হয়। মশলার পরে মসজিদ পরিষ্কার করে দিব, স্পেঞ্জার জায়গা পরিষ্কার করে দিয়ে যাবো। আবার যেদিন আমরা এই মসজিদ ছাড়িয়ে দেবো, স্পেঞ্জার জায়গা পরিষ্কার করে যাইব, যাতে মুয়াজ্জিন সাহেব নারাজ না হন। দেখেন যে না, পাবলিকের মানুষের বড় আখলাক ভালো, মসজিদটা আমার সুন্দর করে ধুয়ে গেছে। বাই বুজুর্গ দুস্থ তাহলে তো আরেকবার জমা করে তারা খুলিয়ে দিব, আর নাইলে তো বন্ধ করে ফেলবো, বলবো বারিন্দায় থাকো। এরপরে এলে ভাই দুস্থ মসজিদে ঢুকছি, এখন আমাদের প্রথম আমল হইল বলেন যে মকর টাইম না হইলে দুই রাখাত নামাজ করি, করে আমার ব্যক্তিগত দোয়া করি। এইখানে সব ভাই মিলিয়ে দোয়া করছিলাম, এইখানের মধ্যে আমরা ব্যক্তিগত দোয়া করি। এরপরে আমাদের কাম হইলে দুস্থ আর একটা করতে হবে, বলেন যে সেটা কি, বলেন যে আমরা এখন মসজিদের মধ্যে প্রথম কাম হইল মশওয়ারা। সবচেয়ে উত্তম হইলে যদি কোনো এলাকার বাই পাইছি তাদের থেকে আমরা হালত নেই, এখানে তবলিগের কাম কতটুকু আছে এবং কবে জমা পাইছিল এবং কে কে গেছে, কে কে যাইবার নিয়ে ফিরে যাইতে পারে নাই, সব জানিয়া যতটুকু তবলিগের কাম আছে, এখানে মসজিদ আবাদি চলছে না চলে না এটা জানিয়া যেখানে আছে এখান থেকে আগে বাড়াইবার জন্য আমরা ফিকির করবো। বাই দুস্থ মানুষ পাইলাম না, তবুও আমরা এখন মশওয়ারা শুরু করবো। বাই দুস্থ সবচেয়ে বড় আহম কাম হইল মশওয়ারা, মশওয়ারাটা যদি ঠিক মতো হয় তাহলে ইনশাল্লাহ বাকি সব কাম আসার হয়ে যাবে। এখন হইলো আমাদের মশওয়ারা, মশওয়ারা যে করব, তিন জিনিসের সামনে রেখে আমাদের মশওয়ারা করতে হবে। আল্লাহ রাস্তায় বাইরে যখন তিনটা জিনিসের সামনে রেখে আমরা মশওয়ারা করব। এক নম্বর হইলো দুস্থ নগদ জমাত কি করে বাইর হয় মহল্লার থেকে, তিন চিল্লা চিল্লার জমাত কি করে বাইর হয়, কি করে আমরা বাইর করতে পারি, এটার উপরে সব ভাই মাথা জড়িয়ে পরামর্শ করতে হবে। দুই নম্বর হইলো আর বাই দুস্থ এখানে পাঁচ কাম মসজিদ আবাদি আছে না নাই, যদি না থাকে তাহলে কি করে চালু করা যায়, মসজিদের জমাত কি করে বাড়ানো যায়, আর থাকলে ভালো করে এটা আরো কাম কেমনে করে, কাম কি করে উন্নতি হয় মসজিদের, এটার ফিকির করবো। তিন নম্বর হইলো দুস্থ আমরা আল্লাহ রাস্তায় বাইরেছি, আমাদের সময়ের অনেক দাম, আমরা মেহনত করে কি করে কর্মট কর্মী বন্যা যেতে পারি, সব দায়ী বলতে পারে, এই জন্য বিকিরের সাথে চব্বিশ ঘন্টার একটা নিজাম বানাইব। মায়ের বুজুর্গার দৃষ্ট বলে যে এটা হইলে আমাদের মশারার কাজ। বললে মশারার উদ্দেশ্য কি? মশারার উদ্দেশ্য হইলে দুস্থ সব ভাই রায় নিয়া সবাই এক ফিকির করা। দুনিয়া তো যখন এক ফিকির হবে কান্তা আসারির সাথে হবে। জমা যদি পড়া জমা সব এক ফিকির হয়ে যায় আল্লাহ সাহায্য করে দেব, আর যদি এক ফিকির না হয় তো আল্লাহর কোনো সাহায্য পাবে না। এই জন্য সবের থেকে রায় নিবেন, অনুসারে রায় দিতে চায় না, তবু সব থেকে রায় বাহির করবেন। যখন সবাই রায় দিল ইনশাআল্লাহ এক ফিকির হইল আসারের সাথে কাম হইব। মশারার আগে হইল দিনের ফায়দারে সর্বদা আমরা দেখব যে কোন কাম করলে দিনের উপকার হবে। এইটা দিনের ফায়দারে সামনে রেখে রায় দিব, নিজের রায়ের উপরে এসরার না করি, অন্য রায় না কাটি, কবুল হইলে ইস্তেকবার করি, কবুল না হইলে খুশি না হই। ভাই দোস্ত মশারা হয়ে গেল পুরা, এমনিভাবে মশারা করে কাম করলে সবচেয়ে বড় কথা হইল খায়ের বরকত হয়, আপসের মহব্বত বাকি থাকে, বুড়াই থাকলে আল্লাহ ভালাই দ্বারা পরিবর্তন করে দেন। আর যারা মশারা করে দুনিয়াতে কাম করবে বলে যে কোনোদিন লজ্জিত হইতে হয় না। মানা বিমা মানিস পেশা যে মশারা করে সে কোনোদিন লজ্জিত হয় না, দশমিলে তরিকান হারি নীতি না হইলা। এই জন্য ভাই দুস্থ মশারা করে সব কাম করবো। মশারার পরে পুরা জমাত তিন আমলের মধ্যে লেগে দিব। কয় আমলের মধ্যে ভাই? তিনটা আমলের মধ্যে পুরা জমাত লাগবে। এক নম্বর আমল হইল দুস্থ বললেন খেদমত, দুই নম্বর হইল কাল, এরপরে খুশুসি গাছত, তিন নম্বর হইল কালি। ভাই দুস্থ খেদমত তো সবের পিছনে ছিল, কিন্তু খেদমত রে চতুর্থ নারে এক নম্বরে কেন আনা হইল? ভাই এই জন্য আনা হয়েছে, জমাত যদি মহল্লার মধ্যে ঢুকলো, ঢুকিয়া খুশুসি গাছতে বাইরে গেল, খেদমতো চালু করে না, এখানে কোনো খানা পিনা কিনা খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, এলাকার লোক মসজিদ হয় যেতে সব মুসলমান তো সব মুসল্লি তো আর এইরকম একরকম না, অনেকের খেয়াল ধ্যান ধারণা বহুত ভালো, এরা এখানে তবলিগের মানুষ হয়েছে বেচারারা, এনারা তো কি নাই, তবলিগের লোক খানাও খায় না আর এখানে হোটেলও নাই, বেচারারা খাইব করতে গা, আল্লাহ রাস্তার মেহমান, আরে আল্লাহ আজাব না দিদি বলা যদি বুকা থাকে ভাই এদের খানা পিনার ব্যবস্থা করো। বলেন যে এটা সোয়ালের বাহানা হয়ে গেল, এই জগতের মধ্যে আর কোনো খায়ের বরকত নাই। এই জন্য ফরমান যে যারা ঘরের মসজিদে ঢুকলো, ঢুকিয়া মহল্লায় প্রথমেই খেদমত চালু করে দিল, তবলিগের অর্ধেক কাম তারা আগে ভালো দিল। এই জন্য সবচেয়ে উত্তম হইল মহল্লায় ঢুকবার সময় খানা ভাগাই লইয়া ঢুকি, তার সামান লইয়া ঢুকি যাইয়া ওইখানের মধ্যে ঢুকে আমরা আমল কাম শুরু করে দিই, খেদমত শুরু করি, না হয়তো ওইখানে যাই সাথীর বাজারে পাঠাই দিই। যখন এলাকার লোক এসে গেলে এসে আমরা খেদমত চালু করি যে না তাইলে কাম হয়েছে, এরা লোক পাক্কা লোক, পাক্কা জমাত, এদের দ্বারা জমাত বাইর করা যাইব, পাঁচ কাম চালু হবে। ভাই দোস্ত খেদমতে যে যাইব এটা বিশাল কাম, এবাদতে জান্নাত পাওয়া যায়, খেদমতে আল্লাহ পাওয়া যায়। ভাই দোস্ত যারা খেদমত করবে পুরা জমাতের সমান আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। ভাই বুজুর্গ দোস্ত এই জন্য যারা খেদমতে যাইব আমরাও খেয়াল রাখবো যাতে আমাদের কি হয়, আমাদের তকবীরুল্লাহ না শিখে যায়, তকবীরুল্লাহ আমরা নামাজ পড়তে পারি। দুই নম্বরে দোস্ত আমরা খেদমত যে করবো খেদমতটাও মাঝামাঝি হবে, বেশি খরচ করলে আমরা নিচে নিচেওয়ালার উপরে থাকবো, একটু সামান্য উপরে উঠবো, মাঝামাঝি খেদমত হবে, টাইম মতো হবে, সকালের নাস্তা তস্কিরি গাছের পরেই হাজির, দুপুরের খানা বারোটার সময় খাওয়াই দিব, দুপুরের আগেই জোহরের আগে খাইলে না হইলে জোহরের উপরে একটা আমলে হবে, আমল করতে পারবে সাথী ভাইরা। আর তিন নম্বর হইল রাত্রে এসার পরে পরেই খানা খাওয়াই দিব, তাইলে ইনশাআল্লাহ শেষ রাতে তাহাজ্জুদ করবে, আল্লাহ আমাদের সওয়াব দান করবে। ভাই বুজুর্গ দুস্থ খেদমতটা আমরা শিখতে শিখতে করবো। ভাই যারা খেদমত, যারা খেদমত শিখে লইল, নগদ জমাত দায়ের করলো, আল্লাহর মেহরবানি তবলিগের কাম মোটামুটি তাদের আসিয়া গেল। এই জন্য বাড়ি বাড়ি সবাই খেদমতে লইব, নিজের সৌভাগ্য মনে করে খেদমত করবো। আমাদের এই কথার দিনের যজ্ঞ থাকবো যে আমরা তো আমরা খাইব বলকে মহল্লার মানুষের আমরা মেহমানদারি করবো। ভাই দুস্থ কেউ যদি একরাম করতে চায় মশলার সাথে আমি সবে কবুল করবেন, একা একই কবুল না করি। দুস্থ এরপরে হইল দ্বিতীয় আমল হইল আমাদের মহল্লার মধ্যে ঢুকিয়া খুশুসি গাছত। ভাই দুস্থ খুশুসি গাছত তিন লাইনের লোকের কাছে আমাদের যাইতে হবে, খুশুসি গাছতটা যে আমাদের হবে, এক নম্বর হইলো ফুরানা, দুই নম্বর হইলো দুস্থ আমরা যাইব ওলামা ইকরামের কাছে, তিন নম্বর হইলো দুনিয়ার লাইনে বিশেষ যারা সম্মানিত মানুষ তাদের কাছে, ফুরানা ভাইদের কাছে আমাদের গাছতে যাইব। কেন আমরা ফুরানাদের কাছে যাইতে হবে? পুরানোদের কাছে এই জন্য যাইতে হবে যে ওনারা আপনার মহল্লার মধ্যে ওনারা এক ফিকিরে মেহনত করতেছে, আর আমরা গেছি আমার এক ফিকির, হেরার ফিকির হইল যে এখন যাইব না, বৈশাখ মাসে ধান খাচ্ছে, এরপরে চিল্লার যাইব সাতজন দশজন, আর আমরা গেছি কালকেই নগদ জমাত বাহির করতাম, তাইলে আমাদের ফিকিরটা কি এক হইল না দুই হইল রে ভাই? কয় ফিকির হয়েছে? দুই ফিকির হয়ে গেল। এই জন্য আমরা প্রথমে কোরআনের সাথীদের কাছে আসতে যাইব, কিন্তু হেকমতের সাথে যাইতে হবে। যদি উল্টা সিধা করেন তাহলে কিন্তু পাবেন না। এক নম্বর আমরা কি করব, ওই ভাইদের খেদমতে বলেন যে ফেরানোদের খেদমতে আমরা হাজিরি দিব এবং বলবো যে ভাই আমরা আপনাদের মসজিদের মধ্যে জমাত আইসে, একটু মেহরবানি করে আইসা জমাতে প্রস্তুত বানাই দেন, কিভাবে মেহনত হবে আমি সে আপনারে পাঠাইছেন। এভাবে হাত ভর্তি করে আপনি সমস্তিরা মসজিদে আনেন। আর যদি দেখেন তার ঘরের মধ্যে যাই একমতের খেলাপ করে, ভাই তিন সিল হাল ভর্তি করে তিন সিল্লা কবে হয়েছে? বলে হয়েছিল তো আমার 2000 সালে। বলে এরপরে? বলে এরপরে আমার 9 সালে এক সিল্লা দিছিলাম, এরপরে আর উজরের কারণে ভারী নেই। বলে হ হ, এই জন্যই তো এই মহল্লার মধ্যে পাবলিকের কাম নাই, মারা গেছে। এখন আপনি নগদ 3 সিল্লার জন্য আমার দায়িত্ব দিব, না হলে পাবলিক চিন্তা হবে না। কাজে আপনি 12 টাকা আমাদের কাছে জমা করেন আর আপনি দেখি বেডিং দেন আর তৈরি হয়ে আসেন। বেচারায় বলে যে সুবহান আল্লাহ, যে অবস্থা আমার দেখি ঘরতেই ধরে নিয়ে নিব, তার বাসার নাই। বলে যে আপনারা ইনশাল্লাহ আমি আসবেন, 3 দিনের ভিতরে আর তার চেহারাও দেখবেন না। কথা বুঝবেন, একমতের খেলাপ করছেন। বলতে মসজিদে আনেন, মসজিদে আইল তো তার সাথে মশারা করেন, ভাই নগদ জমা কি করে বাইরে, পাঁচ কাম কি করে এখানে চালু হয়, মসজিদ আকেন্দ্রে আবাদ হবে। যখন এই কথাগুলো আমরা স্যার বলবো, সে রায় দিব যে আরে আমরা তো মাশাল্লাহ আষ্ট এবং তৈরি হয়ে গেছে, বৈশাখ মাসে যাইবো। বলে মাশাল্লাহ আল্লাহ করতে দেখ, আপনাদের মেহনতের মধ্যে আপনাদের মহল্লায় 150 জন লোক মালিক কত? বলে 150। বলে 10 জন যাইবো বৈশাখ মাসে, এখন বাকি কত? বলে 140। ঠিক আছে, এদের মধ্যে কার চিল্লা কথা হয়েছে, কার নিয়ত করে যায় নাই, এইরকম বিশ্ব ইস্তেমার থেকে যাইতে বলছিল যায় নাই, এনারা প্রত্যেকের নাম দেন আমরা কি করবো? বলে যে এনাদের নাম দেন আর আপনারা আমাদের সাথে রাগরি করেন যে আল্লাহ বৈশাখ মাসে বাইর করবো, আল্লাহ তো কালকেও বাইর করতে পারি। কি বলেন ভাই, হারেনি না হারে না? তো দুজনের যদি নিয়ত হয় ইনশাআল্লাহ নগদ জমাত বাইরে দিব। এক দুই নম্বরে লেগে আমার একরামের কাছে আমরা গাছতে যাইব, বলে যে ওলামা ইকরামের দরবারে যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাইব। হাদিয়া যে কোনো জিনিস আমাদের হইতে পারে ভাই, শুধু আতর দিতে হবে আলিমদেরকে, হাদিয়া এরকম না, যেখানে সুবিধা মিষ্টি পাইছেন মিষ্টি নেন, কলা নেন, আপেল নেন, কোথাও গ্রামের মধ্যে কিছু দেওয়ার ভাই না তো নগদ টাকাও দিতে পারেন হাদিয়া, যে হুজুর আপনার মর্জি মতো আপনি কি করেন একটু নাস্তা করেন। সুন্নতের নিয়েতে আমরা সুন্নতের উপরে আমল করার নিয়েতে হাদিয়া দিব। সাইন নিয়েতে হলো আমাদের কাছে আমাদের যাইতে হবে। এক নম্বর হইল যে ওনাদের কাছে দোয়া লইতে যাইতেছি, ওরা সাহেবের দোয়া, সারা উম্মতের হেদায়তের দোয়া করবেন। দুই নম্বর হইল আমরা ওনাদের এলিম থেকে ফায়দা লওয়ার জন্য যাইতেছি, গেলেই ওনারা কোরআন হাদিসের কথা বলবেন, আমাদের উপকার হবে। তিন নম্বর হলো আমাদের জিয়ারত, এটা এবাদত আর সহাবতটা এবাদত মনে করে যাইব, যে দিনদারের সহাবতে কিছু সময় থেকে আসি। চার নম্বর নিয়ত হবে ওনাদের এলিমের দ্বারা শুধু আমাদের কিছু মানুষের ফায়দা হইতেছে, সারা দুনিয়ার মুসলমান কি করে উপকৃত হয় এই নিয়তে আমরা যাইব। সুযোগ পাইলে একটু কারগুজারি শুনাই দিব, কার নমা যাতে না হয়। আমরা যারা আম মুসলমান আছি ওনাদেরকে তশকিল করবো না, জমাতে আলিম আছেন তো আলিমরে উনি কারগুজারি শুনাইয়া ওলামায়ে কেরাম হযরত ওলামায়ে কেরামকে তশকিল করলে এতে আমাদের কোনো অসুবিধা নাই। ভাই দোস্ত মসজিদে আসলে আমরা একটু ওনাদের থেকে নসিহত শুনব, ইনশাআল্লাহ ওনাদের কোরআন হাদিসে ওনাদেরকে তশকিল করবে। এরপরে এলো ভাই দোস্ত আর বুজুর্গ আরেক কাম করবো, বলেন যে সেটা কি? বলেন যে দুনিয়ার লাইনে যেনারা বড় ইনাদেরকে আমরা গাছতে দেখবো, এখানে হেকমতে লাগবো। সেটা কি? গেছি মাতবর সাহেব, এরপরে মেম্বার সাহেব, কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এইরকম যে মহল্লার মধ্যে যেনারা আছে ইনারাও, কারণ হেরাও নবীর উম্মত, ইনাদের কাছে এইরকম নিয়ত আছে, গেলে ওনারা যদি আল্লাহ রাস্তায় বাইরের তবলিগে সব তবলিগ জিন্দা হবে না? ইনি আমাদের মুসলমান, আমার ভাই, ইনারও আখেরাত আছে, যদি উনি আল্লাহ রাস্তায় বাইর হন আল্লাহ ওনার আখেরাতকে সুন্দর করে দিব, এই নিয়তে যাইতে হবে। সুস্থ বলে যে সেই জ্ঞানের মধ্যে যে আমরা যাইব, এই ওইখানে একমতের সাথে দাওয়াত দিতে হবে, নাইলে হবে না। যদি যাই উল্টা করেন, চেয়ারম্যান সব নতুন বিল্ডিং একটা বানাইছেন, আপনি যে সালাম দিয়া হাল কুর্সি করিয়া বলে যে চেয়ারম্যান সাহেব এই যে বিল্ডিং বানাইছেন আর সুবা লাগাইছেন এগুলো কিছুই থাকবে না, কালকে মরিয়া সাড়ে তিন মাটির নিচে করে শুইতে হবে। ভাই দুস্ত এই কথার দাওয়াতটা দিলে কি চেয়ারম্যান সব খুশি হইব? আপনার উপরে নারা দিব কবি তবলিগের লোক তো খুব খারাপ, আমার বকবক করে যে আমি মরিয়া যেতাম বলে কালকে মাটির নিচে যাইতে, কত বড় কথাটা কইল, কথা আপনি হক বলছেন, কথাটা আপনার হক ছিল কিন্তু একমতের খেলাপ। এই জন্য দাওয়াতটা কি দিব? বলে ভাই আল্লাহ পাকে আপনারা এই দুনিয়াতে আরাম রাহাত দিচ্ছেন, আখেরাতে সবচেয়ে বেশি আল্লাহ দরবারে আসুন তো আখেরাতে, আর আখেরাতে কামিয়াবি সফলতা ইজ্জত সম্মান লওয়ার জন্য আল্লাহ দিন দিচ্ছেন, দিন এমনি আসে না, দিন আসার জন্য বলে যে আমাদের কি করতে হয়, বলে যে দুস্থ দিন শিখতে হয়, এই জন্য তিন চিল্লা চিল্লা বেশ দিন বিশ দিন তিন দিন মানুষে লাগায়, লোকটা দেখেন তবলিগের সাথে সম্পর্ক জোড়া আছে, তো তারে আপনি কি করেন তিন চিল্লার তস্কির করেন, দেখা যায় যে না নতুন মানুষ এইরকম উনি কোনো সময় সময় টময় লাগে মানে তবলিগের সাথে কোনো ধারণাই নেই, তো তারে একটু সরকারি নিয়ে আসেন, আপনার সাথে যারা আসবে দেখা হইব সবাই আপনি মেহরবানি করে মসজিদে পাঠাই দিবেন, আমরা আপনাদের মসজিদে তিন দিন বা সাত দিন থাকবো ইনশাআল্লাহ, উনি দুই চারটে লোকে দাওয়াত দিলে মসজিদে আসার সুযোগ হবে। এ হইল আমাদের প্রস্তুতি কাস্ত। তৃতীয় আমল হইল আমাদের তালিম। তালিমের মধ্যে আমাদের তিনটা জিনিস, একটা হইলে কোরআনের মস্ক করা, ফাজাইল আমল ফাজাইলের কিতাব থেকে পড়া, আর ছয় নম্বরের মুজাকেরা করা। দুস্থ কেন কোরআন রোজানা পড়তে হবে? সবাই মুসলমান হিসাবে আমরা সবে শুনি কোরআন শরীফ হইল আল্লাহর পবিত্র কালাম, আল্লাহ হেদায়তের নূর বানাইছেন, এই জন্য রোজানা হেদায়তের নূর লওয়ার জন্য দিলের মধ্যে কোরআনের হালকায় আমাদের বসতে হবে। ফাজাইলের কিতাব থেকে কেন পড়তে হবে? এই জন্য পড়বো যাতে আমার আমাদের দিলের মধ্যে আল্লাহর ওয়াদা ওহীদের উপরে ঈমান আর ইয়াকিন বাড়াইবার জন্য। ছয় নম্বর কেন বলেন যে ছয় নম্বরে আমাদের জিন্দগিতে ফিট করার জন্য, এই হইল উদ্দেশ্য। তো ঠিক কি হবে? প্রথম দিন আমি সবে পুরা জমাতকে লিয়ে বসবেন, ফাজাইলে কোরআন থেকে দু একটা হাদিস পড়বেন পড়িয়া শুনাইয়া, এরপরে সব থেকে শুনায় ফাতিহা শুনবেন। এখন আপনার জমাতে ভাত জনে শুদ্ধ করে ভাত হালকা, একজনে পরে এক হালকা, তিনজনে পরে তিন হালকা, যত জনে শুদ্ধ করে তত হালকা, এক এক আয়াত শুদ্ধ করে আমরা সামনে বাড়বো। এইরকম যাতে না হয় দশ সুরা ঘুরে দিলাম আর পুরা চিল্লা তিনটে হয়ে গেল, সুরায় ফাতে গলতি রয়ে গেল, ভুলি রয়ে গেল, এরকম যাতে না হয়। এক এক আয়াত শুরু ভাই, যে এইদিক কি করেন ভাই, এই যে ভাই মেহরবানি করে কেউ এই সমস্ত ফটো মারবেন আপনাদের সামনে যদি এরকম কেউ অন্যায় করে এটা বন্ধ করে ভাই বুঝুন অদৃষ্ট, এই লেখির মসজিদের মধ্যে অন্যায় করা যায় না ভাই, এটা তো হারাম ভাই বুঝুন অদৃষ্ট। কি হয়েছে তালিম শুরু হয়েছে, বলেন যে সুরাজের মস্ত বলে এক ঘন্টা পাইছি, বলে যে আমি আয়াতটা শিখেছি শিখেছি সুলতানের মধ্যে সত্য অনেক ঠিক হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে কিতাব পড়া শুরু হয়ে কিতাবে শুরু হয়ে গেছে, এখন যখন তালিম শেষ হয়ে যাইব ইনফেরাটির সময় তালিম হয়ে গেছে, পুরো আমি কি করবো ওই তারে আমি ওই যে বাকি রয়েছে আমরা শিখাই দেবো। রোজারা যদি একটা করে আয়াত শুদ্ধ হয় চল্লিশ দিনে কতটা আয়াত হবে ভাই? চল্লিশ হাজার দিলুকে মত পর্যন্ত বাবা ছুড়ে দিয়ে সব আল্লাহ মেরে উপরে মানে সব দান করবো। এই জন্য একটা শিকার শিকারীর পরিবেশ আমরা বানাইতে হবে। এরপরে একটা বললে দুষ্ট ফাজাইলের কিতাব থেকে করবো, ফাজাইলে আমাদের সাত কিতাব, ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে সাদাকাত, পুস্তিকা, ওয়াহিদেলা, হেকায়েতে সাহাবা, এক বেলা এই কিতাব সাতের থেকে করবো আর এক বেলা মুস্তাহাব হাদিস করবো। ভাই বুঝুন দুষ্ট এই সাত কিতাবে আমরা আসল হাদিসটা এক দুইবার করবো, ফায়দা একবার করবো, ওইখানে ওই কিতাবের মধ্যে লম্বা হাদিস যেটা আছে এটা একবার করবো, শুধু হাদিসগুলো দুইবার করে করবো। একই সফরের ভিতরে এই সবগুলা কিতাব এই তিনবার দুই তিনবার অন্তত খতম হওয়া চাই, শুরু থেকে শেষ পর্যন্ত। ভাই বুজুর্গ দুস্থ ইস্তেমাইও শুনবো শুনাইবো ইনফেরা দিয়ে করবো, প্রত্যেকটার আলাদা আলাদা লাভ আলাদা আলাদা ফায়দা। এরপরে ভাই দুস্থ আর ছয় নম্বর প্রত্যেক বাইরে একটা নম্বর শিখে নামটা শিখাই দিব আর লাভ উদ্দেশ্য লাভ, এরপর এটা শেখা হয়ে গেল তো হাসিল করবার তরিকা আল্লাহ, প্রত্যেক নম্বরে দশটা করে লাভ শিখাই দিব ভাই। সকাল বিকাল মিলাইয়া চার ঘন্টা আমাদের তালিম পড়া হবে, সব বাইরে আমরা তালিম বলে যে নতুন পুরানা সব রেডি, আমরা লেখাপড়া জানে জানে না সব রেডি তালিম করানো হবে। তালিমের আদে বললে ভাই জরুরত থেকে ফারিক হইয়া বা অজু বসবো ফারলে দুই রেখাত পড়ে বসি সুন্দর তরিকা আজমতের সাথে হক আদায় করে শুনবো, আমলের নিয়েতে পৌঁছানো নিয়েতে শুনবো। ভাই দুস্ত করলে লাভটা কি? সকিরা নাজির হয়, রহমত বর্ষিত হয়, ফিরিস্তারা বেষ্টন করে রাখেন, আল্লাহর দরবারে এর চেয়ে উত্তম মজলিসে আলোচনা হয়। ঈদের উদরে ফাজাইল পড়া করার দরকার নাই, সুজা সুজা তালিম সেখানে হবে, এই ফায়দা হবে। এরপর এক নম্বর হলো দুস্ত আরেক পরে আমাদের তালিমও হয়ে গেল, আল্লাহ তফিক দিয়েছেন আমরা জোহরের আগে খানা পিনার থেকে ফারি, জোহরের আজান হয়ে গেছে, এখন মসজিদের মধ্যে মহল্লার দিনদার মানুষ এসে গেছে, কতটুকু দিনদারই আছে দুস্ত এখন আপনাদের আন্দাজ হয়ে যাবে। পাক্কা দিনদার ছাড়া জোহরের নামাজের মধ্যে আগে আসে হাজির হয় না। এখন এসে কি আমাদের কি করণীয় দুস্ত? আমরা আগের থেকে একজনকে এলানের জন্য একজনকে পয়েনের জন্য মেম্বরের পাশে রাখবো, জোহরের নামাজ হয়ে গেল জোয়ার পরে এলান হবে, এলানের কোনো ধরাবন্ধা শব্দ নাই, যিনি বয়ান করবেন দুই রেখার সুন্নত করে দাঁড়াই যাইবেন, এই সময় উনি কি করবেন না বলেন যে নকল করবে না, নকল পরে করবে, আমরা দুই রেখার সুন্নত করিয়া মহল্লার বাইদেরকে বসা অবস্থায় আগে করার চেষ্টা। বসে করবো, আমরা পিছনে বসবো, মানুষ দাঁড়াই গেলে আর বসতে চায় না, এই জন্য কারে কারে কতগুলি সালামের পরে তাদেরকে বসাবার চেষ্টা করবো। এখন যে এই ভাই বয়ান করবেন দুষ্ট, আমরা যে এনাদেরকে মসজিদের মধ্যে বসাইলাম বা আটকাইলাম কেন, এলান করে এনাদেরকে কেন মসজিদে আটকাইলাম, ওনারা এই জন্য যে কয়দিন আমরা এই জায়গায় থাকবো ওনারা যাতে আমাদের সাথে সাথ দেন। এখন যিনি বয়ান করবেন এই ভাই কি কথা বলবেন, শুরুতে বলবেন যে ভাই ওই তৌহিদ দিয়ে শুরু করবেন, ভাই আল্লাহ আমাদের খালিক আর মালিক, আমাদের খালিক মালিক কে রে ভাই, আল্লাহ, আল্লাহ পাকে আমরা এই দুনিয়াতে পাঠাইছেন স্বল্প সময়ের জন্য, আর আর দুনিয়ার কোন চিজ আসবাবের মধ্যে আল্লাহ আমাদের কামিয়াবি রাখেন নাই, আল্লাহ পাকে আমাদের কামিয়াবি সফলতা আল্লাহর হাতে রাখছে, আর এই কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে দিন পাঠাইছেন, এই জন্য যে জিন্দিগিতে সেই পরিমাণে দিন নিয়ে আসবে সেই পরিমাণে কামিয়াবি পাইব। পুরা দিন আছে তো পুরা কামিয়াব, আধা দিন আধা কামিয়াব, দিন নাই তো নাকাম হবে, এই জন্য দিন যদি তার জিন্দিগিতে না থাকে তাহলে সে নাকাম হয়ে যাবো। আর ভাই দুস্থ দিন মুক্ত আসে না, দিন মেহনত করে শিখতে হয়, এই জন্য আমরা দিন শিখবার জন্য কেউ লেখাপড়ার থেকে, কেউ চাকরির থেকে, কেউ খেতামার দোকান থেকে সময় ফারিক করে বাড়ি নিয়ে আসি, ধারণা হয়েছে যে বেকার মানুষ তো লেগে যায়, এই জন্য বললাম যে কি আমরা সময় বাইর করে আসি, উদ্দেশ্য কি ইনাদের থেকে আমরা কি চাই, যে আমরা যে কয়দিন এখানে থাকবো আমরার সাথে আপনারা সাথ দিবেন তাহলে লাভ কি হবে, আপনাদের বরকতে যত মানুষ আল্লাহ রাস্তায় বাহির হবে সবে মিলিয়ে যে সব আল্লাহ আপনারা একের জন্য পরিমাণে সব দান করবে। ভাই বুঝুন দুষ্ট আপনারা আনসার হবেন দিনের, আর রসুলের পাশ ছেড়েছিলাম দোয়া করবেন, আল্লাহ রসুলের দোয়া করছেন আল্লাহ আনসারে মাফ করো, ওদের আল্লাহ নসলে মাফ করো। তো ভাই কে কে তৈরি আছে, যিনারা তৈরি হয়ে গেল ইনাদেরকে আমরা আলাদা করবো, যিনারা রইল ইনাদেরকে আমরা দায়ী বানাইয়া ছাড়বো। ভাই যে পুরো সময় দেওয়া উত্তম ছিল, পারতেছেন না যান যে কাজে যাইতেছেন, বললেন যে সেইটা শেষ করে আর নতুন কাজ দেবেন না, যাওয়ার সময় রাস্তার যারে পাইবেন তারে দাওয়াত দিবেন, আর আসার সময় আবার অন্যান্য ভাইদেরকে মেহনত করে দাওয়াত দিয়া সঙ্গে করে নিয়ে আসবেন। ভাই বুজুর্গ দুস্থ এটা হইল ছেড়ে দিলাম, যেটা রইল ইনাদের সাথে আমরা পরামর্শ করবো নগদ জমা কি করে বাইরে খুশি ভূমিকা আসতে। এরপরে এলে ভাই দুস্থ এটা প্রথম দিন, দ্বিতীয় তৃতীয় দিন বাজা এলে আমল থেকে তুই খাদিস করিয়া এলাকা ওনারকে তশকিল করবো যাতে ওনারা আমাদের সাথে কি করে সাধ্যে কাস্টের মধ্যে শরিক হয়। এরপরে এনাদের ফিকির ছেড়ে দেন, বিকালবেলার তালিম পুরা করবো, সময় আছে এখন আমরা মুজাকেরা করবো। ভাই বুজুর্গ দুস্থ বলেন যে বিভিন্ন আমলেরও মুজাকেরা হবে, এরকম ভাবে বলেন যে অনুমিক আসতে কি কথা বলবে, খুশুসি আসতে কি কথা বলবে, এগুলো সবের মুজাকেরা হবে। আর এরই সাথে সাথে দুস্থ আমাদের আরো করতে হবে, সেটা কি বলেন যে এই নমাজের যে মশালা মশাই রুকু সজিদা এগুলো আমাদের মুজাকেরা করতে হবে, এগুলো যদি আমাদের মুজাকেরা হয় ইনশাল্লাহ সাথী ভাই সব আমাদের কর্মী হয়ে যাবে। এই একটা জমা মসজিদে দুই দিন তিন দিন চার দিনও রাখতে পারে জমাত বাইর করছে, ভাই এরকম না যে দুই দিন দুই দিন করে খালি আমরা মসজিদ পুরা করলাম, এটা শয়তানে এই ঢুকা দিব যে ভাই দুই দিনে গেছে যাও না, যতক্ষণ পর্যন্ত মসজিদে নগদ জমাত না বাই দিয়েছে আর এখানের মধ্যে যতক্ষণ পর্যন্ত এখানে মসজিদ আবাদ দিয়ে না শুরু হয়েছে আমরা এই মসজিদ ছেড়ে অন্য মসজিদের মধ্যে যাইব না, কথাটা বুঝতে পারছেন তো ভাই। এরপরে এলে ভাই দুস্থ আইলে আসরের নামাজ, আসরের পরে হইল আমাদের অমুমি গাস্ত। ভাই দুস্থ এটাই একমাত্র সময় যে আমাদের দেশে অধিকাংশ মুসল্লিরে পাওয়া যায়, অমুমি গাস্ত দুই দুই নামাজের মধ্যে হানা হবে, এক নামাজের পরে অমুমি গাস্ত আর এক নামাজের পরে বয়ান। ভাই বুজুর্গ দুস্থ অমুমি গাস্ত এটার বহুত বড় গুরুত্ব রাখে, অমুমি গাস্ত এটা নবীদের সুন্নত মেরুদণ্ড, দিনের মেরুদণ্ড, এই জন্য ভাই দুস্থ তিনটা কথা আমরা গুরুত্ব দিয়ে বলতে হবে। আগের থেকে আমরা এলান করিনেওয়ালা আর চয়ন করিনেওয়ালা ভাইদেরকে আমরা মিম্বরের পাশে রাখবো, আমরা সারা মসজিদে থাকবো। ভাই দুস্থ যখন মাঝে দিব দোয়ার আগে বা পরে এলাকার ভাইরা যেইভাবে বলে সেইভাবে আমরা ওনাদেরকে কি করবো এলান করবো, এলান হয়ে গেল বয়ান করেওয়ালা ফরমান দ্বারা এগুলো দেওয়ার সাথে সাথে এলাকাওয়ালাদেরকে আমরা সামনে করে দিব, আমরা পিছনে বসবো। ভাই দুস্থ খেলে এলাকাওয়ালারে আগে করলাম যাতে এলাকাওয়ালারা বুঝে দিই কথাগুলো আমাদের কি বলা হইতেছে, এখন এলে ভাই দুস্থ আমাদের আরেকটা মানে এখন ওই যে বয়ান করবেন কি বয়ান করবেন, তিনটে কথা, এক নম্বর হইলে দাওয়াতের গুরুত্ব, দুই নম্বর দাওয়াতের লাভ বলিয়া আপনি জমা করাইবেন, তিন নম্বর তার তরতিব বলিয়া দিবেন। এইভাবে বলতে পারি ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের খালিক আর মালিক, ওই তৌহিদ আসতে হবে, আল্লাহ পাক আমাদের খালিক আর মালিক, কার কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল দিন। দিন থাকবে দুনিয়া থাকবে, দিন থাকবে না তো দুনিয়াও থাকবে না ভাই। দিন থাকবার জন্য আল্লাহ সত্য লাগাইছেন দিনের মেহনত দাওয়াত, যত আমরা দাওয়াত দিব তাহলে যে দিন বাকি থাকবে, দাওয়াত নাই তো দিন থাকবে না। এই জন্য আল্লাহ আগে নবী পাঠাইছেন, নবী আইসেন দাওয়াত দিয়েছেন দিন জিন্দা হয়েছে, নবী গেছেন গিয়ে দাওয়াত বন্ধ হয়েছে দিন মিশছে, নবীর পরে নবী আইসেন সর্বশেষ সৈয়দিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এনার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। এই জন্য আল্লাহ পাকে এই দাওয়াতওয়ালা কামের জিম্মাদারি আমাদের উপরে দিছে, এবার আমাদের জিম্মাদারি এই কাম যদি আমরা করি দাওয়াত দেই আমাদের জিন্দগিতে দিন বাকি থাকবো, আর যদি আমরা দাওয়াত না দিই আস্তে আস্তে আমাদের জিন্দগি থেকে দিন খতম হয়ে যাবো। তাই জিম্মাদারি আদায় করলে কি লাভ হবে? বলেছে এখন যে আছে আপনারা দাওয়াত দিবেন, এক এক কথার বিনিময়ে আল্লাহ এক এক বছরের এবাদতের সওয়াব দান করব। ভাই দুস্ত আল্লাহ রাস্তার ধুলাবাড়ি জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। এই যে কাজতে যাই আপনাদের গায়ে ধুলা লাগবে, এগুলো কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের মধ্যে পাউডার বানিয়ে দিব সৌন্দর্য বর্ধনের জন্য। বলে যে ভাই বুঝুক দুস্ত, এই জন্য কে কে তুই আছেন, যারা তুই হইল এনাদেরকে সামনে করিয়া এখন দুই জমাত বা তিন জমাত ঠিক করেন, এলাকার এরকম যিনি সব বাড়িতে চিনেন জানেন আবার বানিয়ে দেন, জমাত থেকে জিম্মাদার এবং মোতাকালীন ঠিক করে দেন। ভাই দুস্ত বুজুর্গ যখন ঠিক হয়ে গেল এখন আমরা দশজনের জমাত বানানোটা উত্তম, যদি দশজন না বানাইতে পারি তো কমস্ত ভাইয়ের বুজুর্গ দুষ্ট কি করবো, দশজন দশজনের যদি আমরা জমাত না বানাইতে পারি সাতজন আটজন যে কয়েকজন হয় আমরা জমাত বানাবো, সবাই বুঝতে পারছেন তো ভাই, আমরা জমাত বানাই দেবো। এরপরে কি হবে বলেন যে এখন আদবটা বলিয়ে দেন, এখন আদব কি বলবো যে ভাই মেহরবানি করে আমরা যে যাইব দোয়া করে যাইব, আল্লাহ সাহায্য না হইলে হবে না, এই জন্য আমরা দোয়া করে যাইতে হবে। দুই নম্বরে হইলে দুঃখ বলে যে নজরে হেফাজত করে যাইব, তিন নম্বর হইল বলে যে আমরা জিম্মাদের মাইনে যাইব, তারপরে নজরে হেফাজত করবো। উমুমি রাস্তা দিয়ে কোথাও খারাপ না খাওয়া যাবে না, কোথাও পয়সা থাকবে না, মুতাকাল্লিম ছাড়া অন্য কেউ কথা বলবে না, মহল্লার শেষ প্রান্ত থেকে শুরু করবে মহল্লার দিকে আসবে মসজিদের দিকে আসবে, একদিক দিয়ে গিয়ে অন্য দিকে ঘুরে আসতে পারে কোনো অসুবিধা নাই। রাহাবের যিনি হবেন সারা দিয়ে লোকচারে প্রেয়ার করবেন কথা শোনার জন্য, দাওয়াত উনি দিবেন না, মুতাকাল্লিম ভাই দাওয়াত দেবো। যদি কোনো বাসা হয় গেটের সামনে দাঁড়াইবেন না, এক সাইডে দাঁড়াইবেন যাতে কোনো বেপর দিকে না হয়, মহিলাও তো দাঁড়িয়ে দিতে পারার জন্য, মহিলা আসলে ঘুরে বলে নেবেন আপনাদের পুরুষ মসজিদে পাঠাইবেন। আর এদিকটা হইলে দুষ্ট যিনি মুতাকাল্লিম হবেন, মুতাকাল্লিম ভাই জিম্মাদারি হইলে উনি কলমা শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর বলবেন যে এই কলমা পড়ি আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ রসুলের উপর ঈমান আনছি, আখেরাতের উপর ঈমান আনছি, আখেরাত ঈমান আমল লইয়া গেলে জান্নাত, না লইয়া গেলে ঈমান আমল জাহান্নাম। ভাই দুষ্ট এই জন্য প্রত্যেকের ঈমান আমল শেখা দরকার, আপনারও দরকার কোন মসজিদে চলে তৈরি হইলে এক পাই একরামে নিয়তে পৌঁছে দিবেন, তৈরি হইলে না তার এখানে দাহি বানাইয়া ফিরে আসবেন। এরপরে ভাই সাথে সাথে আমাদের আরো কাম করতে হবে, বলে যে ভাই দুষ্ট এমন সময় ফিরে আসবো যাতে তকবীরে বেলায় মসজিদে নামাজ হয়, মসজিদের ভিতরে তিনটে আমল হবে, এক পাই ইমানে গিরের কথা বলবেন মাগরিব পর্যন্ত অল্প সময় আগে ছাড়বেন যাতে উজু করে সব পাই নামাজ ধরতে পারে, আর একজনে যদি না পারে আর একজনে সাথে লাগান দুইজন, কারণ কথা আমাদের বলতে হবে, এই কথা আমাদের দরকার। এক দুই ভাই জিকিরে দোয়ায় থাকবেন আর এক দুই ভাই ইস্তেক বারে থাকবেন। ভাই বুজুর্গ দুস্থ এই রইল আমাদের উমুমি রাষ্ট্র, ভাই মাগরিবের পরে এখন আমাদের উমুমি বয়ান, সারাদিনের মেহনতের নিচু খুসুসি গাস্ত করছি, তালিম করছি, লুক তৈরি করছি, উমুমি গাস্ত করছি, খুসুসি দাওয়াত দিছি, আর আমাদের লুকরে নগদ বাই করতে হবে। এই জন্য আমরা আগের থেকে তৈরি, আল্লাহ তৌফিক দিলে সব ভাই তিন করছি মাগরিবের আগে আদায় করে দিব, যদি না আদায় করতে পারি তো শোয়ার আগে হইল আমি সবে তৌফিক দিবেন যাতে প্রত্যেকের তিন করছি আদায় হয়ে যায়। এরপরে হইলো ভাই দুস্ত আরেক কাম, বলে যে সেই থাকি বলে যে পয়েন্ট করে ওরা মিম্বরে ভাসে থাকবেন, এলান করে ওরা মিম্বরে আশেপাশে থাকবেন, নামাজ হয়ে গেল বলেন যে ভাই দোয়ার পরে এলান করে দেবেন, আর পয়েন করে ওরা দুই রেখা সুন্দর করে ফোরন দাঁড়াইবেন নকল পরে পড়বো, এবং আস্তে আস্তে মানুষদেরকে কাছে করার চেষ্টা করবেন, কিন্তু কোনো সময় একথার এলান করবো না, ভাই এখানে কেউ নকলের নিয়ত টানবেন না, এখানে ইমান একিনের কথা হইব। ভাই দুস্ত এই মসজিদটা তো মহল্লাওয়ালাদের আমাদের না, কাজে হেরা বেহেরা করতে হক, এখানে নকল করো নকল শেষ হইব, এরপরে আমরা ইমান একিনের কথা বলবো, কিন্তু এই সময় একথা বলবো না যে ভাই কেউ এখানে নকল করেন না, এই কথা বলার আমাদের কোনো অধিকার নাই। কি বলেন ভাই ঠিক কি ঠিক না? মসজিদটা কার আমাদের না এলাকাওয়ালাদের? এলাকাওয়ালাদের মুসল হিসাবে করবো করো। ভাই দুস্ত এখন যিনি বয়ান করবেন ছয় নম্বরের ভিতরে কথাবার্তা বলবেন, এর বাইরে যাবেন না, ছয় নম্বরের ভিতরেই কথাবার্তা হবে, ঈদের ভিতরে থাকবেন। ভাই দুস্ত সময় কোনো নির্ধারণ নাই, এলাকার মানুষের যতটুকু আগ্রহ বাকি থাকে তত সময় পর্যন্ত মানে আমাদের বয়ান হবে, কিন্তু আমাদের তশকিলের সময় থাকতে হবে। আমাদের বয়ানের মধ্যে রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না, কোনো ভাবির পক্ষে বিপক্ষে যাতে না হয়, কোনো ব্যক্তি বিশেষের আলোচনা সমালোচনা নাই। ভাই দুস্থ আমরা খ্রিস্টান যদি বলি বলেন যে আমরা তো বলবো বৃহস্পতিদের কথা, আখেরাতের কথা, ঘটনা বললেন নবী আর সাহাবাই কেরাম ওনাদের ঘটনার মধ্যেই ওই ওনাদের খ্রিস্টাই আমরা বলবো। ভাই আর বুজুর্গ দুষ্ট, এরপরে আমরা তশকিল করবো। ভাই দুস্ত তশকিল হবে তিন চিল্লা নগর তশকিল করবো, প্রত্যেক বছরকে তিন চিল্লা দেয়, এই বছরকে তিন চিল্লা শুরু করবে, এরপরে চিল্লা জেনারে নাম দিলে আলাদা করে নিয়ে আসবে, এরপরে সাইডে নিয়ে ওনাদেরকে তর্কিত দিয়া নগদ উসুল করার চেষ্টা করবো। জেনারা রইল এনাদেরকে নিয়ে আমরা হালকা মানে ওনাদের তো তৈরি করবো। ভাই আর বুজুর্গ দুষ্ট, এখন আমাদের কি করণীয় বলেন যে চিনারা নাম দিল নগদ, এনাদেরকে রাত্রি উসুল করার ছুটি দিন করবো। আর চিনারা দিলে কয়েকদিন ধরে ওনাদের জন্য আমরা একটা তারিখ দিয়ে দেবো। আমরা যেদিন চিল্লা শেষ হবে দুই দিন আগে, যে ভাই ওই দিন আমরা আপনারা সব উসুল করবো, উসুল করে নিয়ে যাবো, আপনারা আপনারা উসুলের জন্য আসবো। ওই যত জরুরত আছে সব জরুরত থেকে আপনারা ফারিক হয়ে দিবেন, প্রয়োজন সব পুরা করবেন, আর দরবারের কাম সব সামালবেন, আমরা সাথে যোগাযোগ রাখবেন। এরপরে এলে ভাই আমরা নগদ পাই করার জন্য এখন আমরা কি করবো, রাত্রি উসুলি গাস্ত করবো, রাত্রি যদি না ফারি তো সব হারে যাইবো। ভাই বুজুর্গ দুষ্ট, নগদ জমা বাইর করার জন্য বিশাল একটা মেহনত আমাদের করতে হবে, সেটা কি এক নম্বর ভালো করে শুনি, নগদ জমা কেমনে বাইরিব। এক নম্বর হলে দুষ্ট, আমরা আল্লাহ রাস্তায় যারা গেলাম আর এলাকাওয়ালা এনারা সবে একটি কি রয়েছে। দুই নম্বর হলে আমাদের ইস্তেমাইন ফেরাদি আমল পুরা করবো। তিন নম্বর হলে ভাই দুষ্ট, পাঁচটা গাছ তো আছে খুশি উমুমে কালিনি তস্কিলি উসুল এটারে পুরা করতে দেবো। আর চার নম্বর হলে দুষ্ট, আমি সবে ঠিক করবেন দুইজন একজনের উসুলের জন্য, ওনারা তারা একরাম করবো এবং ওই ভাইকে তারা তার জন্য সারাত রাজত করে দোয়া করবে। আর ভাই দুস্ত যখন উসুলিতে যাইবো সৎকার করে যাইবো ইনশাল্লাহ নগদ জমাত বাইর হবে। ভাই দুস্ত আপনি মেহনত করতে করতে একটা লোক নগদ বাইরিয়ে গেল এবং ওই লোকটা তওবা করলো, তার জিন্দগি বদলে গেল। ভাই দুস্ত আপনি সারা দুনিয়ার বাদশাহ আপনার মালিক হওয়ার চেয়েও বেশি লাভবান হয়ে গেল, কত বড় লাভ। এই জন্য ভাই দুস্ত প্রত্যেক মসজিদ থেকে নগদ জমাত আমরা বাইর করবো। এখন এলে ভাই দুস্ত আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আল্লাহ নগদ জমাতের কথা হয়ে গেল, আমরা আল্লাহ তৌফিক দিলে এসার আগে অথবা এসার পরে প্রথম দিনই এইখানে মসজিদ আর জমাত আছে কি নাই এটার আমরা খবর নিব, নিয়ে আমরা মসজিদ আর জমাত নাই মসজিদ আর জমাত বানাইব, মসজিদ আর জমাত আছে তো ওনারা ভালো করে কাজ করে এটার জন্য আমরা তৌফিক দিব। এখন এলে দুস্ত, এরপরে এটা আমি পরে বলতেছি, দুস্ত খানাবিনের থেকে সাথী ভাইদেরকে ফারিক করে দিব। ফারিক হয়ে গেলে সাথী ভাইরা এখন আমরা সবরে ঘুম পাড়াই দিব, যদি দিনে মুজাকেরা বাকি হিসেবে দিনে মুজাকেরা করে জলদি জলদি শুয়ে পড়বে। ফজরের নামাজের কমাস কম অক্ত আসার আধা ঘন্টা আগে সব ভাইদেরকে আমরা কি করে দেব, সজা মানে উঠাই দিব, যাতে মহল্লারা এসে আমাদেরকে ঘুমে না পায়, আর আমরাও সব উঠে কমাস কম দুই সাইড এখন তাহাজুদ করি, জিকির দোয়ার মধ্যে থাকি। ফজরে আদায় হয়ে গেল, তিন কপি আদায় করে নেই, কোরআন তেলাওয়াত শেষ করি, তাইলে আমরা সারাদিনের জন্য ভারী হয়ে গেলাম, তালিম গাস্ত এবং উসুলির মধ্যে আমার লাগবে। এরপরে এলে ভাই দুস্ত ফজরের পরে আমাদের বয়ান হবে, এই বয়ানটাও ছয় নম্বরের ভিতরেই থাকবো, বাইরে যাবো না, লাইন ব্যান্ডে বয়ান করার দরকার নাই, কলমা নামাজের কথাই বলবো, এরপরে আমরা তশকিল করবো। আর নগদ না বলে দিতে পারি, কারণ ওই যে পারে সহায়, কারণ কিছু লোক আছে মহল্লায় যারা শুধু ফজরের নামাজই মহল্লায় থাকে, সারাদিন ওনাদেরকে আর ভাবা যায় না, কারণ ওনারা ওই ব্যবসায় যায়, ওই কোথাও থাকে অফিসে, ওনারা এসব উনি ওইখান থেকে আসে আর তারা আর ভাবা যায় না, এই জন্য ওই সময় নাম লিখতে পারি। এরপরে ভাই দুস্ত যারা বাকি রইল এনাদেরকে সঙ্গে নিয়ে আমরা নগদ কি করবো, তশকিলি গাছতে যাইবো। যদি এই সময় না যাইতে পারে ধরে যে পরে দশটা এদের নাম ঠিকানা রাখবো, দশটার সময় ওনাদেরকে সঙ্গে নিয়ে ওই ঘরে ঘরে যাইয়া তশকিলি গাছতে করবো। ভাই দুস্ত বলে যে এমন ভাবে আমরা তরকিব বানাইব, তিন দিন বা চার দিন এই মহল্লায় ছিলাম, এমন মেহনত করছি, এমন ভাবে এই মহল্লার কোন বালিক মুসলমান বাদ নাই যার সাথে আমাদের মোলাকাত হয় নাই। যদি কোনো জমাতে এইরকম তরকিব বানাইছে যে চব্বিশ অর্থাৎ একশো একশো এই মহল্লার সমস্ত মুসলমান ভাইদের সাথে পুরুষদের সাথে মোলাকাত হয়ে গেছে, ইনশাল্লাহ এই জমাতের মেহনতের আসর যুগ যুগ ধরে বাকি থাকবো। এই জন্য ভাই দুস্ত তরকিব বানাইয়া আমরা তশকিলি গাছতে করবো, এটা শুধু খালি সকালে না, যখন পাওয়া যাইব তখন যাইব, রাত্রে দুপুরে এসার আগে হবে, পরে হবে, এবার দুপুরে হবে, আসরের পরে হবে, যখন পাওয়া যায় তখন হবে। রাষ্ট্র, তশকিলি রাষ্ট্র আমাদের দুনিয়া করতে হবে। এই হলে ভাই দোস্ত মোটামুটি আমাদের আমলটা আসিয়া গেল। আর হলে ভাই দোস্ত আমাদের সময়টারে আমরা ভাগ করে নিতে হবে। সময়টা কিভাবে ভাগ করব? আমাদের যে সময় আছে দোস্ত, এই চব্বিশ ঘন্টার মধ্যে জমাতে পাবে ছয় ঘন্টা তাদের ঘুমাবে। একটা মানুষের ছয় ঘন্টা ঘুমের দরকার। দুই নম্বর কাম হলে দোস্ত, আর বাকি দুই ঘন্টা দেবে জরুরতে ছয় ঘন্টা আমরা তবলিগ আল্লাহ রাস্তায় যখন বাইর হই তো চারটা কামে লাগাইব। এক নম্বর হলে দাওয়াতে, দাওয়াতের মধ্যে হলে খুশুসি উমুমি তালিমি তশকিলি উসুলি এগুলো সব দাওয়াতে লাগবে। তিন দুই নম্বর হলে ভাই চার ঘন্টা লাগবে তালিমের মধ্যে, ওই যে বললাম তালিমের মধ্যে চার ঘন্টা লাগবে। তিন নম্বর হইলো এবাদতের মধ্যে, পাঁচ অক্ত নামাজ, এমনি ভাবে দুস্থ সুন্নত ওয়াজিবের এহতেমাম, কোরআন তেলাওয়াত, এমনি ভাবে তসবিহাত দোয়া, এর মধ্যে সময় লাগবে। আর এর পরের নম্বর হইলো দুস্থ খেদমতের মধ্যে আমাদের চার ঘন্টা লাগবো। ইজতেমাই খেদমত, নিজের খেদমত, মাজুরিনদের খেদমত, আমিরের খেদমত, এর ভিতরে আমাদের সময় লাগবে। ভাই বুঝলো দুস্থ, যে জমাত আল্লাহ রাস্তায় বাইরে নগদ জমাতে বাইর করলো, আর এই তরতিবের সাথে যদি সে সময় লাগায় ইনশাল্লাহ অবশ্যই তার জিন্দগিতে একটা পরিবর্তন আসবেই আসবে। তো ভাই বুজুর্গ দোস্ত, এই যার আল্লাহ রাস্তায় যখন বাড়ি দিয়েছি আমরা এই তরতিবের সাথে মেহনত করবো, তো ইনশাল্লাহ প্রত্যেক মসজিদ থেকে নগদ জমাত বাইর করবে। দ্বিতীয় হইলো প্রত্যেক মসজিদে আমরা পাঁচ কাম চালু করবো। এখন হইলো ভাই দোস্ত, যিনারা আমরা দোয়ার জন্য শুধু হাজির হয়েছি, অথবা অনেক ভাই আছেন যিনারা আমরা কি করতেছি তিন দিন এখানে তিন দিন ধরে আছি কিন্তু যাইতে পারতেছি না হুজুরের জন্য, এখন আমাদের কি করণীয় একটু মেহরবানি করে সব ভাই শুনলে ভালো হয়। ভাই দোস্ত, আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে মুসলমানদের দুই ভাগে ভাগ করছে, দুই জমাত মানে মুসলমানের মধ্যে দুই দল, তৃতীয় কোনো দল নাই। এক দল হইল মুহাজির, আর এক দল হইল আনসার। আর এরপরে আল্লাহ ফরমাইছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউ বিইহসান, যারা ইখলাসের সাথে তাদের অনুসরণ করব, হয়তো মুহাজিরের মতো চলবো না হয় আনসারের মতো চলবো, তৃতীয় কোনো আর ভাগ নাই, এই দুইয়ের ভিতরেই থাকবো। তাইলে বলেন যে এরা রূপে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ ওনাদের রূপে রেজার সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। তো ভাই দোস্ত, যিনারা যাত্রী রইল আপনা বিবি বাচ্চার থেকে আলাদা হইয়া আল্লাহ রাস্তায় কদম উঠাইল, তারা তো মুহাজিরদের মুসাফা হয়ে গেল, কিন্তু আমরা যিনারা যাইতে পারতেছি না পুজোরের কারণে বাড়ির দিকে ফিরতেছি। ভাই দোস্ত, চাই দোয়ার জন্য আইসি কিন্তু বাড়ির দিকে ফিরতেছি, যদি আমরা বাড়িতে যাইয়া এলাকার মধ্যে আমরা কাম করি, যে কামগুলো আমাদেরকে বলা হইবে এখন এগুলোর মধ্যে যদি আমরা লাগিয়ে যাই, আর এই কামগুলো যদি আমরা করতে থাকি, তাহলে দোস্ত আমাদের লাভ কি হবে? বলেন যে আমরা ইনশাআল্লাহ আজরের সওয়াব থেকে মাহরুম হব না, বঞ্চিত হবে না, আল্লাহ আমরা রবি। ভাই দোস্ত, এই জন্য আমরা এই কথার নিয়োগ করি যে ইনশাআল্লাহ আমরা এই কাম করবো, করবো তো ভাই। এখন শুনে যিনারা বাড়ির দিকে যাইব ফিরত, আমরা হাসতে হাসতে না যাই, দোয়া শেষ হয়ে গেছে, টুপি হাতে নিয়ে ঝাড়ি বা মশল্লা ঝাড়ি আর যাই, আর হাসতেছি, বেহুশ হয়ে গেছি, এইরকম যাতে না হয়। ভাই দোস্ত, আমরা যে যাইব আমরা যাওয়ার প্রতীকটা কি হবে? বলে যে দোস্ত, আমরা ইস্তেগফার করতে করতে যাইব, কাঁদতে কাঁদতে যাইব। কেন? যে দোস্ত, আমাদেরকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা আল্লাহ রাস্তায় না যাইয়া দুনিয়ার উজড়ার আর বাহানার কারণে আমরা বাড়ির দিকে ফিরে যাইতেছি, এটা ইসলামের গায়রতের খেলাফ কাম করলাম, ইসলামের গায়রতের খেলাফ হয়ে গেল যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয় আর আমি বাড়ির দিকে যাই। এখন উজড়ের কারণে যদি আটকা পড়িয়ে থাকি, তাহলে আমরা বাড়ির দিকে যাওয়ার সময় ইস্তেকবার করতে করতে যাইব আর কাঁদতে কাঁদতে যাইব। যদি ইস্তেকবার করি আর চোখের ভারী ফলাইয়া ফলাইয়া যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরারেও মাহরুম করবো না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য দাওয়াত দিলেন, সাহাবাই কেরাম তৈর হয়ে গেলেন, সবাই মসজিদে হাজির হয়েছেন। এখন হয়েছে কি দুস্থ, যেনারা মসজিদের মধ্যে আসছেন, এনাদের মধ্যে কেউ সামান যা ছিল তৈরি হয়েছেন, কেউ খুব কিছু কমি ছিল অন্যের থেকে পুরা করে নিয়েছেন, এক জমাত এরকম হয়েছে যাদের নিজের কোনো সামান নাই আর কেউ থেকে ওনারা ধার করছে পান না। এখন ওনারা ইয়ে বলেন যে আর রসুলাল্লাহ, আমরা যাইতে চাই, কথাটা খুব ভালো করে খেয়াল করেন ভাই, যেনারা দোয়ার জন্য এসে আমরাও একটু খেয়াল করি। ওনারা আইয়া বলে যে আর আসল, আমরাও যাইতে চাই, আমরা তো সামান নাই, সবারও নাই, কোনো ধরনের সামান নাই। রসুলে ভাগ ছেড়েছিলাম কমাইলেন যে ভাই দেখো, আমার কাছে তো কোনো এরকম সামান নাই যে তোমাদেরকে দিই, তোমরা এখন যেহেতু তোমাদের উজ্জ্বল তোমরা থেকে যাও, এবার যাইতে পারলে না, আল্লাহ যখন তোমার আসবাব দিব টপিক দিব আল্লাহ যাইবা। যখন এই কথা কইছেন, এই যে ওরা কান্দা শুরু করলো, এনারা না ঘরে যায় যাচ্ছে ওখানে আছে মসজিদ। রসুল সাল্লাম জবাব তো রওনা হয়ে গেছেন তবুকের দিকে, এরা শান্তি আছে, শান্তি আছে। মদিনা এখন এদের সেই জন্য মদিনা পিত হয়ে গেছে, থাকে না মদিনায়, থাকাটা ওনাদের আর ভালো নাই। এদের খান্দা জায়াল্লাহ তোমার রসুল আর তোমার বন্ধারা তোমার রাস্তায় বাইরিল, আর দুনিয়ার আসবান না থাকার কারণে আমরা বাইরিতে ভাললাম না। আয়াল্লাহ কেমন কত হইল, কত বেগাইরুতির কাম হইল। যখন ওনারা কাঁদতেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহর মদিনার দিকে তবুকে বলছেন, বলছে সাহাবাই কেরাম ফরমাইলেন যে শুনো, আরে তোমরা মদিনার মধ্যে কিছু লোক রাখি আইছিল, তোমরা কোনো মরুভূমি অথবা কোন পাহাড়ের ঘাটি অতিক্রম করো নাই, কিন্তু অনেকদিকে তোমাদের সাথেই আছে। বলে এটা কেমনে, বলে দেখো এরা আমার জন্য তৈরি হয়ে গেছিল, কিন্তু উজরের কারণে ওরা আসতে পারে নাই, উজরের কারণে আটকাই দিছে। এই জন্য তোমরা এই সফর করিয়া এত গরমের দিনে মরুভূমি আর পাহাড়ের ঘাটি অতিক্রম করে তোমরা আল্লাহর দরবারে যে আজের সব পাইতেছ, তারা এই পেরেশানি আর কান্নার কারণে হেরা আল্লাহ ওই মদিনাতে আল্লাহ তাদেরকে ওই সব করে দিছে, মেহনতটা করে হয়ে গেছে ভাই বুঝলো দোস্ত। ওই জন্য এখন দোয়া করিয়া তিন চিল্লা চিল্লা যাইতে পারতেছি না, তো আমরা ইস্তেগফার করতে করতে আমাদের যাইতে হবে। এই জন্য ভাই এক দুই নম্বর হইলো, আমরা যদি যাইব আমরা আনসার বানিয়ে থাকবো। যখন বাড়িতে আপনার চাকরি খেতকামার দোকান দোকানের সাথে মজদুরির সাথে যে দিনের কাম করলো সে আনসার হয়ে গেল। এই জন্য আমরা যাইয়া দুস্থ বাড়িতে ফিরিয়া আমরা চুপ করে বয়ে থাকবো না। জমা যারা যাইতেছি আমরাও এই যেখানে যাইব ওই মসজিদের মধ্যে এই মেহনতটা চালাইব, আর আমরা বাড়িতে যাইয়া ফিরিয়া এই মেহনতটা করবো। সেটা কি, এক নম্বর হলে দুস্থ মসজিদের মধ্যে জমাত বানাইতে হবে, যে এই মসজিদে জমাত নাই ওই মসজিদে আমরা জমাত বানাইব, যেখানে আছে তোর কিন্তু আরো আগে বানাইব। লাভ করে বলে যে ভাই বুঝবে দুস্থ, যারা দুনিয়াতে মসজিদ আবাদ করব কাল কিয়ামতের দিন আল্লাহর পরশ হয়ে জান্নাতে বাস করবে। আমি যে বুঝলি আল্লাহ বলেন আমি কোন এলাকার উপরে আজাব পড়াইবার ইচ্ছা করি, কিন্তু যখন দেখতে পাই ওনারা তিন কাম করতেছে, কয় কাম ভাই, কয় কাম, তিন কাম। এক নম্বর মসজিদ আবাদ করে, দুই নম্বর আল্লাহর মহব্বতে একত্রিত হয় পৃথক হয়, তিন নম্বর শেষ রাত্রি উঠে ইস্তেগফার করে আল্লাহ বলেন আমার ইচ্ছাকৃত আজাব এদের থেকে সবাই অন্যদিকে নিয়ে যায়। ভাই বুঝুন কে দোস্ত, এই জন্য তৈয়ার করেন ভাই, কে মসজিদ আবাদের জন্য তৈয়ার আছে ভাই, কে কে তৈয়ার আছে, সব তৈয়ার আছে না ভাই দোস্ত। আমরা আমাদের মসজিদে যাই আল্লাহ কবুল ফরমান, এমনিভাবে আমরা আমাদের মসজিদে যাই সবাইকে তৈয়ার করবো, কাগজের মধ্যে নাম লিখবো, লিখে ওনাদের জমা চালাইলাম, বানাইয়া বলবো যে ভাই মসজিদ আবাদ করতে বেশি কিছু লাগে না, পাঁচটা কাম করলে মসজিদ আবাদ হবে। কয়টা আমল করলে, পাঁচটা আমল, নমাজ তো হচ্ছেই আর সাথে পাঁচটা আমল করতে হইব মসজিদ আবাদ হবে। এক নম্বর হইল তালিম করতে হইব, মসজিদে তালিম ঘরে তালিম, ভাই প্রত্যেকের ঘরের মধ্যে তালিম করতে হবে, কারণ মা বোনদের হক আছে, এই জন্য মা বোনদেরকে আমরা এই তালিমের মধ্যে শরিক করতে হবে। কেন ভাই দুস্থ, একজন মহিলা চারজন পুরুষের মধ্যে হন বাস করে, কয়জনের, চারজন, একদিকে তার বাপ একদিকে তার স্বামী একদিকে ভাইরা একদিকে সন্তানরা, এই সাইল কিয়ামতের দিন একজন মহিলার কারণে বিপদে পড়বে যদি দিন না শিখায়। এই জন্য প্রত্যেক মহিলার জিম্মাদারি এই সাইজনের, এই জন্য ভাই দোস্ত ঘরের মধ্যে আমরা তালিম করবো, ফাজাইলে একদিন ফাজাইলে আমাদের সাত কিতাব পড়বো, একদিন মুন্তাহাব করবো, ঘরের মধ্যে ছয় নম্বরে মুজাকারা, এদের ইমানিয়াতে মুজাকারা হবে, ঘরে মশওয়ারা করবো। এমনিভাবে ভাই দোস্ত ঘরের মধ্যে বিবি বাচ্চা নিয়ে আমরা কি করবো, আধা ঘন্টা তালিম করবো। ঠিক এমনিভাবে দোস্ত ঘরের মধ্যে কিতাব নাই, কিতাব কিনে নিয়ে আমরা ঘরের মধ্যে তালিম চালু করে দেবো। এমনি দোস্ত আরেক কাম করবো, বলে যে সেটা কি, বলে সপ্তাহে তালিম যেখানে আছে এইখানে আমরা বিবি বাচ্চা ধরে নিয়া বিবি বাচ্চিকে নিয়ে ওইখানে শরিক করাইব। ভাই দোস্ত দেখেন কষ্ট হয় আমরা মসজিদে শরিক হই, মানে গিনের কথা শুনি, তবলিগ জমাত এগুলো তো শুনি, বিশুদ্ধরা এগুলো তো আমরা মার্কাজে গেলে ওখানে শুনি, না হয় মাসিক জুনের মধ্যে আমরা সেখানের মধ্যে আমরা শুনি, দ্বিতীয় কাস্ত গেলে শুনি, ওলামা এখানে বয়ান করেন আমরা যেটা শুনি, কিন্তু আমাদের মা বোনরা কোথায় শুনে, ওনাদের সুযোগ আছে নাকি? ওনারা তো ঘরের মধ্যেই থাকে, খানা পাকায় নামাজ করে, কিন্তু ওনারা তো কি করতে পারে না, শুনতে পারে না। এই জন্য মহিলাদের কাস্তের বদল হয়ে গেল, যখন সে তালিমের মধ্যে যে শরিক হবে ইস্তেমাই তালিমের বরকতে তার মধ্যে জেহেন করবে, তার মধ্যে দিনের ফিকির পয়দা হবে। এই জন্য আমরা যে মহল্লায় ইস্তেমাই তালিম আছে সেইখানে মা বোনদেরকে শরিক করাইব, যে মহল্লায় নাই সত্য পুরা করে আমরা সেখানে তালিম চালু করবো। তিন নম্বরে দোস্ত মোস্তরাতকে নিয়া বিবিকে বা আম্মাকে নিয়া 3 দিন লাগাইব, 3 দিন লাগাইছি 2 মাস পুরুষের জমাতে, আবার 3 দিন, এই 2 মাস লাগাইছি আবার 3 দিন লাগাইব, 3 মাস হয়ে গেল, একসাথে আপনি আপনার মামুন কিরিয়া 10 দিন বা 15 দিন লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি এইভাবে করেন তাহলে আমার মা বন্ধের মধ্যে এইরকম ভাবে দিনের ফিকির পয়দা হয়ে যাবো, 3টা দিনে যদি লাগান ইনশাআল্লাহ দেখবেন আপনার দিনের মধ্যে একটা পরিবর্তন আসবে, আগ্রহ পয়দা হবে। তো 3 দিন লাগাইবার জন্য ভাই বিজেপি বা মাকে দিয়া 3 দিন লাগাইবার নিয়ত কার কার আছে, কার কার আছে নিয়তটা করেন না, তাহলে তো কি আমাদের দিন বাঁচবার কথা, আল্লাহ কবুল করবেন। ভাই দুষ্ট যে ঘরের মধ্যে তালিম হয়, আর এই ঘরের মধ্যে তালিম হয়, আমল হয়, মশওয়ারা হয়, তশকিল হয়, এই সমস্ত আমল হবে, ওই ঘরের মধ্যে রহমতের ফিরিশতা রহমত দিয়ে আসবে, বরকতের ওই ঘরের মধ্যে দেওয়ার কথা আসবে, বেবরকতি খতম হবে, ওই ঘরের মধ্যে ভাই দুস্থ আল্লাহ মহব্বত দিবেন, দুশ্মনী খতম হবে, ওই ঘরের মধ্যে ইজ্জতের জিন্দগি আসবো, জিল্লতি খতম হয়ে যাইব। এই জন্য প্রত্যেক ভাই নিয়ত করি যে ইনশাল্লাহ আমরা বাড়িতে বাসাতে তালিম শুরু করে দিব, করবো তো ভাই। এখন এলে ভাই মসজিদের তালিম, আমাদের মসজিদের মধ্যে একটা তালিম হবে, আমি মস্তুরাতের মহানটা খুলে দিলাম এই জন্য ভাই দুস্থ, আর এর সাথে সাথে নিজের ঘরের মধ্যে যদি মস্তুরাতের জমাত আসে এইখানেও আমাদের নিজের ঘরের মধ্যে মস্তুরাতের জমাত উঠাইব, তাইলে আমাদের মা বোনরা যারা কোনোদিন যায় না ওদের সহমতে থাকবে ইনশাআল্লাহ, এদের মধ্যে ফিকির পয়দা হবে। দ্বিতীয় এলে ভাই দুস্থ মসজিদের তালিম, এটা সমস্ত মুসলমানের তালিম, এইরকম যাবে না যে এটা আমরা শুধু যারা তবলিগে গেল এরাই তালিম করবো, এটা মুসলমানের তালিম, যাতে আমাদের এবাদতটা ইমান আর ইহতেসামান হয়, সওয়াবের নিয়তে হয়, আল্লাহ থেকে পাওয়ার নিয়ত থাকে, এটা বানাইবার জন্য আমরা কি করবো মসজিদের তালিম করবো। মসজিদের তালিম তো সহজ জিনিস, কিতাব নিয়া ফাজাইলে আমলের সব কিতাবের দিন পড়বো, একদিন মুন্তাখাব করবো, বাড়ি বাড়ি সবে পড়বে, শুধু কিতাব পড়াই হবে ইজতেমাই তালিমের মধ্যে, আর এটার একটা মেহনত হবে যাতে মহল্লার যত মুসলমান ভাই আছে সমস্ত মুসলমান ভাই এই তালিমের মধ্যে শরিক হয়, এটার জন্য আমরা ফিকির করবো। যখন সমস্ত মুসলমান ভাই তালিমের মধ্যে শরিক হবে তো তাদের ইবাদতের মধ্যে জান পড়বে, 2 নম্বর কাম হইলো দুস্থ ওই মহল্লার মধ্যে, আর ইনশাআল্লাহ নমাজি কমবো না, আস্তে আস্তে নমাজি বাড়তেই থাকবে, দিন দিন দিনদারি বাড়তে থাকবে। এরপরে হইলো ভাই দুস্থ এটা একটা কাম আনসারদের, এটা একটা যে মসজিদ আর জমাতের আমল। দ্বিতীয় আমল হইল রোজানা একটা পরামর্শ করা, রোজানা আমরা সব ভাই একটা পরামর্শ করবো, কিসের পরামর্শ দুস্থ দুনিয়াতে দেখেন নিয়ম, আপনারা প্রত্যেক শহরে পানি উন্নয়ন বোর্ড আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, কৃষি উন্নয়ন বোর্ড আছে, আর বাইর বুঝুকে দুস্থ যদি কোনো অসুবিধা হয়, এখন হয়েছে কি কারেন্টের মধ্যে শুরু হয়েছে লোডশেডিং হয়, অসুবিধা করে ঠিক মতো হচ্ছে না, তো বলেন যে বিদ্যুৎ বোর্ড সব এরা বই গেছি পরামর্শ বলে কইতেছে ভাই জলদি করো, এটা খেলে অসুবিধা হইতেছে, এটা আমাদের দূর করতে হবে, যদি আমরা দূর না করি তাহলে তো এলাকা মানুষ ভিড় দিত না, এই দিকটা সরকারে আমরা হটাই দিব। এমনিভাবে পানির মধ্যে সমস্যা বন্যা হয়ে গেছে অথবা দিচ্ছি বলে পানি পাওয়া যাইতেছে না, কারণ পানি উন্নয়ন বোর্ড করে সাত কোনারা বসতেছে, মিটিং বসতেছে, ভাই বুঝলো দুস্থ নবীর উম্মত আজকে সৎকারা কতজন যে নমাজ ছাড়িয়ে দিছে এটা তো আর হিসাব তো সঠিক নাই, আমি বুঝতে পারিনি নমাজ পড়ে, হইতে পারিনি নমাজ পড়ে, আমি দেখি না ভাই কত মুসলমান পুরুষ মহিলা নমাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আর এই ফরজ ছাড়িয়ে দিছে, মা বোনরা পর্দা ছাড়িয়ে দিছে, এটার জন্য কি কোনো মুসলমানে আমরা ভোট বানাইছি কিরে ভাই? আপনাদের গ্রামে বা আপনাদের শহরে আসেনি ভোট, কোনো ভোট নাই, এটার জন্য কারাই ফিকির করতো ভাই বুজুর্গ দুস্ত সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তাআলা আনহুম, ওনারা একটু যদি ব্যস্ত বইত কোন দিনের ব্যাপারে সাথে সাথে মশাহাত বসে গেছে, আবু বকরে জানাবে সবরে নিয়ে বসে বসতে পারে, জাকাতের মধ্যে গর্ব শুরু হয়েছে, কাজে এটা আর বরদাস্ত করা হবে না, আবু বকর জিন্দা থাকবো আর আল্লাহর দিন মিটবো এটা হইতে পারে না, ভাই বুজুর্গ দুস্ত মুসল আমরা জিন্দা থাকবো মুসলমান ভাই নমাজ না বলে দুজনে যাইব এটা হইতে পারে না, এটার জন্য তো কোনো ভোট নাই। এই জন্য ভাই প্রত্যেকের মসজিদের মধ্যে আমরা একটা পরামর্শ চালু করতে হবে, সহজ জিনিস বলবো যে ভাই দেখো আপনার মসজিদের মধ্যে মুসল্লিরা ক্ষমা করেন, এলান করেন যে ভাই একটা জরুরি দরকারি কথা আছে, আজকে কেউ না যায় মেহরবানি করে অল্প সময়ের জন্য বসি বসো, বলে ভাই আমরা কি কথা চাই যে আমরার মসজিদের মধ্যে মহল্লা একজন বেনমাজি না থাকুক, বেরোজাদার না থাকুক, এমনি একজন বেপর্দা মহিলা না থাকুক, সমস্ত মুসলমান আপসের মধ্যে অল্পত মহব্বতে থাকুক, মুসলমান একজন আরেকজনের খায়ের খাবন্দে থাকুক, এমনি আমাদের গ্রাম আমাদের মহল্লা মদিনার মহল্লা হোক, আমাদের ঘর মদিনার আমাদের ঘরের মতো হোক, ভাই এটা সার্ভিস হবে, তো সবাই বলবে যে সাই, বলে ভাই তাহলে তো এটা পরামর্শ করা দরকার, কিভাবে এই কাজটা করা যায় এটার জন্য তো আমাদের পরামর্শ করা দরকার। বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, পরামর্শ করতে হবে এদের জন্য। বলেন যে এদের জন্য যদি পরামর্শ করতে হয় সময় কহামিটা ঠিক করেন, তো তারা সর্বরে মুসল্লির রায় নিয়ে সময় ঠিক করেন। সময় ঠিক করিয়া এখন আপনার মশলা করেন, মশলা কি? বলে যে ভাই এখন আপনারাই রায় দেন সমস্ত মালিক পুরুষ কি করে মসজিদ আইয়া নামাজ করতে পারে, এদের জন্য কি মেহনত করতে পারি? বলে ভাই এদের কাছে যাই দিব, এদের দাওয়াত দিতে দিব। আচ্ছা ভাই এদের জন্য কে কে তৈরি, যারা তৈরি হইল এনাদের আমরা জমাত বানাই দিব, জমাত বানাইয়া ওনাদেরকে আমরা এলাকা ভাগ করে দিব। পাঁচটা জমাত হয়েছে গ্রামে, পাঁচটা আমি ভাগ করে দিব। বলে যে ভাই দুস্থ সাইড জমাত হয়েছে, সাইডটা ভাগ করবো মহল্লারে, ভাই যেই ভাবি হোক, বাড়ি হিসাবে হোক অথবা রাস্তা হিসাবে হোক, শহরে রোড হিসাবে হবে, গ্রামে এলে ওই বাড়ি থেকে বাড়ি পর্যন্ত এটা ঠিক করে দেওয়া হলো। বলে যে ভাই দুস্থ মশলাতে ভাগ করে মেহনতের মধ্যে পাঠাই দিলাম, দ্বিতীয় দিন আবার বৈশা মশলার মধ্যে, কালকে কি মেহনত হইলো ভাই? সবে শোনার আপনারা কয়েকজন তৈরি করছেন, আপনাদের কোন বাসায় মোলাকাত হয়েছে, আজকে কোথায় যাইব? এই গতদিনের মেহনতের কারগুজারি আগামী দিনের প্রোগ্রাম বানাইয়া এখন তরগিব দিয়া ছেড়ে দিলাম, আমাদের দুইজন মেহনত ছিল। এরপরে যে ভাই এখানে আমরা বলবো যে ভাই আমাদের দোকান আবাদ করতে হইলে, জমিন আবাদ করতে হইলে সময় দিতে হয়, কি বলেন রে ভাই? সময় ছাড়া কি দোকান আবাদ হবে, জমির আবাদ হয়? কোনো দিতে হয় না। বলে ভাই আল্লাহর ঘরে আবাদ করতে হইলে সময় দিতে হয়, আট ঘন্টা কে তৈরি আছে কেউ মাঠে না। আচ্ছা ভাই আড়াই ঘন্টা কে কে তৈরি আছে, আমরা আড়াই ঘন্টা তৈরি আছি, আড়াই ঘন্টার নাম লিখলেন, দুই ঘন্টা দিব তার নাম লিখলেন, এক ঘন্টার নাম লিখলেন, লিখেই আপনারা কি করলেন, ওনাদের কোন সময় দিব? সকালে দিব তিন জমান, বিকালে দিব তিন জমান, ঠিক আছে। ওনারা এখন যারা সকালে সময় দিব এনারা কি করবে, মসজিদ আইব, আইয়া পরামর্শ করবে। এখন দেখেন ওই শুরু হইল মসজিদ আবাদি, আড়াই ঘন্টার দ্বারা উদ্দেশ্য হইল সমস্ত মুসলমানের জিন্দগিতে, সমস্ত দুনিয়ার যত মুসলমান আছে মুসলমানের জিন্দগিতে আমলে দাওয়াতের চিন্তা করা, দাওয়াত তালিম এবাদত খেদমত সব মুসলমান। প্রথম পুরুষের উপরে মেহনত হবে, পুরুষের মাধ্যমে মহিলাদের মধ্যে ওই মেহনতটা চালু হবে। এখন আমরা কি করব, ওই মসজিদটা আবাদ করি, একজন মাত্র মশলা করে বলে ভাই আজকে আপনারা মসজিদে থাকবেন, যেনারা আসব এনাদেরকে আপনারা ইস্তেকবাল করিয়া ওনাদেরকে মসজিদের মধ্যে তালিমে শরিক করবেন, এরপরে যাওয়ার সময় তাহলে দাওয়াত দিয়ে তসকিল করে ছাড়বেন। এখন আমরা দেখব আমাদের লাইন ধরে রাখতে হবে ভাই দুস্ত। এখন আমরা যে গাস্ত বাইরে এলাম, গাস্ত বাইরে আমাদের যে এলাকায় আমাদের এলাকা ভাগ করা আছে, আমাদের এরিয়ার লিস্টে আমরা দেখব যাই আমরা গাস্ত করব, লোকের মসজিদে আবার তরগিব দিব, ফাজাইল বলবো যে ভাই এইরকম ভাবে যে একটা মসজিদের মধ্যে যায় ইনিয়তে, কেউ যদি মসজিদে ইনিয়তে যায় যে যাই আমি একটা দিনের কথা শিখবো বা শিখাইব, আল্লাহ তার একটা মকবুল হজের সওয়াব দান করেন। এরকম তরগিব দিয়ে মসজিদে আনার চেষ্টা করবো, যদি সে তৈরি হয়ে মসজিদে আসে যায় ভালো কথা, এনাদের হাতে পৌঁছে দিলাম, এনারা তারা ইস্তেকবাল করবো, ইস্তেকবাল করে তারা মসজিদের আমলে বসাইল, যাওয়ার আগে তারা তশকিল করবো। আগে সময় লাগাইছে তারা তিন চিল্লা চিল্লার জন্য তশকিল করে, আগে যদি সে সময় না লাগিয়ে থাকে তো কমস কম আজকে যতটুকু সময় দিছে আগামী দিনে যাতে এতটুকু সময় দেয় এটার জন্য তৈরি করবো। আগামী দিন সে আসলো তো শুধু তালিমে বসে রাখবো না, তার একটু সাথে নিয়ে দাওয়াত দিব, যদি একটু সাথে নিয়েও ঘুরাই ইনশাল্লাহ তার মধ্যে প্রত্যেকেই আসে দিব, সে এরকম ভাবে আমাদের সাথে কর্মী বেরিয়ে দেবে। এক লোক আসে না ভাই দুস্ত, আসে না তো তারে প্রবন্ধ স্থিত আনা যাবে না, তারে ওই মসজিদের ভিতরে তার ঘরের ভিতরে তারে তশকিল করবো, তিন দিনের জন্য তশকিল করে, চিল্লার জন্য তশকিল করে, অথবা তারে তশকিল করে আইয়া মসজিদে আমাদেরকে সাথে সাথে সময় দেওয়ার জন্য, আজকে পারছে না আগামীকাল পারবে, সকালে পারে না তো বিকালে পারবে, যখন সে সময় দিবে আমরা মসজিদের সাথীরা তারে নিয়ে নিব এবং তার সময়টারে সহি ব্যবহার করবো। আজকে যেই জমাতটা মসজিদের মধ্যে ছিল আগামীকাল এই জমাত কি করবে, বাহিরে যাবে, আরেক জমাত এইভাবে বসবে, যাতে বাড়ি বাড়ি মসজিদে থাকা হয় আবার এদিকে বাহিরে মেহনত হয়, শুধু তো আমাদের মসজিদ যাতে না খালি হয়। তো এরকম যখন সকালে উঠেছে বিকালে উঠেছে একটা করে আসে মেহনত উঠেছে ইনশাআল্লাহ, এরপর করতে কি হবে, বলেন যে এরপর করতে আমাদের মসজিদ আওয়াজে দিব আল্লাহ পাকে, এরপর করতে আমাদের এলাকা থেকে আজাদরে ভোর করে দিয়ে দেবে, আজাদ যত মসজিদ দূর হবে। তো কি বলেন ভাই মসজিদে সময় দেওয়ার জন্য সব তৈরি আছেন না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, যারা মসজিদে আবাদ করবো কাল কিয়ামতের দিন আল্লাহর পড়োশী হয়ে জান্নাতে থাকবো, কত বড় কথা। এই জন্য সবাই মসজিদে সময় দিব। এরপরে ভাই গাস্ত ভাই একদিন আমল হয়ে গেল রোজানার, সপ্তাহ আমল হলো দুই গাস্ত। ভাই দুস্থ আমরা সপ্তাহে দুইটা গাস্ত করবো, প্রথম আমাদের মসজিদে গাস্ত, ভাই দুস্থ উদ্দেশ্য কি প্রত্যেক গাস্তের থেকে নগদ জমাত ব্যয় করা। ভাই দুস্থ মহল্লার মধ্যে আমরা আসরের আগে হইয়া পরামর্শ করবো, আসরের পরে উমুমি গাস্ত করবো, এটা সমস্ত নবীদের সুন্নত। আর এরপরে এলে ভাই মাগরিবের পরে বয়ান হবে, বয়ান করে নগদ জমাত ব্যয় করবো। কিন্তু মহল্লার যেহেতু মেহরম এই জন্য মহল্লার থেকে নগদ জমাত তো ঠিক ব্যয় করবো, কিন্তু মানুষদের নতুন মানুষদের হাতে ধরে টানাটানি না করা, জবরদস্তি না করা। যদি মহল্লার কাজটি আপনি প্রত্যেকের হাতে ধরে টানেন, জবরদস্তি করেন, তাইলে নতুন লোক আর বসবো না, কাজটির দিন ওরা আলাদা হয়ে চলে যাবো। এই জন্য নিয়ত করার এরাদা করার কথা বুঝাইবার চেষ্টা করেন, দিলে আসলে তিন দিন না ইনশাল্লাহ জিন্দিগি লাগে। তো মোকামিল আসতের উদ্দেশ্য হইল প্রত্যেক গাছের থেকে আমাদের নগদ জমাত ব্যয় করা। আর ভাই বুজুর্গ দুস্থ এই জন্য আমরা যারা দিয়ে বাড়ি ভেজাইতেছি আমরাও প্রত্যেকে গাছের নিয়োগ করে যাই। ভাই দুস্থ হাদিস শরীফের মধ্যে আছে এক গাছের দাম লাখ, এক সকাল অথবা এক বিকাল, শুধু এক বিকাল খাইলাম দিনা দুনিয়াও মাফিয়া। এটার অর্থ যদি আমি বিভাবে বলি তো কোনো খরচ হবে না, যে এই দুনিয়ারে যদি কেউ একশো বারো বিক্রি করে আপনার এক বিকালের গাছের মূল্য তার হবে না, এত বড় দামে গাছত। এই জন্য ভাই দুস্থ প্রত্যেকের সাথে আমরা গাছত করবো। এরপরে ভাই দ্বিতীয় গাছত, গাছতের পরে আমার মহল্লার সব মুসলিমের মুসলমানকে মসজিদের সাথে জুড়লাম আর ভাই দুস্থের দিনদার বানাইলাম। কিন্তু আমাদের আশেপাশে যে আছে গ্রামে কিন্তু দিনদারি নাই, যদি দিনদারি না থাকে তাহলে কি আমরা দিনের উপরে বাকি থাকতে পারবো? কিরে ভাই আপনাদের কি রায়? শুধু আমরা গ্রামে দিনদার হয়েছি কিন্তু আমাদের চতুর্মাসে দিনই ভর্তি, তাইলে আমাদের গ্রামে দিনদারি বাকি থাকবো? কি বলে বুঝেন নাই আমার কথা, কি বাকি থাকবে না? থাকবে না। এই জন্য ভাই দুস্থ ওই আমাদের আশেপাশে মেহনত করে ওইখানেও দিন চালু করতে হবে, দিনদারি চালু করতে হবে। কারণ আজকে দেখেন বহু গ্রামে এরকম ছিল যাদের ঘরের মধ্যে মহিলারা কোনোদিন কোনো পুরুষের চোখকে দেখে নাই, বলকে মাঝে বলতো যে এই গ্রামের মেয়েরারে সূর্যে দেখে নাই। বাংলাদেশে এরকম বহু গ্রাম ছিল, আজকে এখানে ওই ঐতিহ্য কিছুই বাকি নাই, ওদের মহিলাদের ছড়াফেরাও বিস্তৃত হয়েছে, কারণ দেখবে না আশেপাশে। এই জন্য আমরা মেহনত করে আশেপাশের যত লোক আছে সবরে ভাই দুস্থ আমরা কি করবো, বলেন যে সবরে আমরা মসজিদের সাথে দ্বিতীয় রাষ্ট্র করে দিনদার বানাবার চেষ্টা করবো। এই জন্য যে মসজিদের আমল নাই ওইটাকে দ্বিতীয় রাষ্ট্র করবো। আমরা ভাই দুস্থ চাইলেই না মেহনত হয়, দ্বিতীয় রাষ্ট্র করবো একটা। দুই নম্বরে হইলো আমরা কি করবো, বলে যে যারা আমি যারা মেহনত করি ওদেরকে খবর দিব ভাই কালকে আমরা সকালে আপনাদের মসজিদে আসবো, আপনারা একটু থাকেন। ওরা রইল ওনার সঙ্গে নিয়ে মেহনত করে আড়াই ঘন্টা ওইখানে লাগাইব এবং ওদেরকেও কাজ শিখাইব এবং মসজিদের সময় দেওয়ার জন্য তৈরি করবো। তিন নম্বরে ওদেরকে তিন দিন আমরা সাথে নিয়ে নিয়ে কাম বুঝাইব। চার নম্বরে যখন সিল্লার জমা তাইব ওদের মসজিদে আমরা বাড়াই দিব আর আমরা নিজেরা পুরানো সাথে ওদের সাথে দেখিয়া ওদেরকে তিন চিল্লা চিল্লার জন্য তৈরি করবো। ইনশাল্লাহ এই সাইডলাইনে মেহনত করলে এক মাস অথবা দুই মাস বা তিন মাসের ভিতরে কাম চালু হবে আর ইনশা আল্লাহ এর দ্বারা ওইখানে দিন দাহি চিন্তা হয়ে যাবে। যদি আমরা না বাড়ি তিন মাসে হোক এই মসজিদ ছেড়ে আরেক মসজিদে যাইবো, কারণ যে মেঘের মতো ঘুরতে থাকবো, অন্য মসজিদ ওরা এসে এখানের মধ্যে মাসিক জোর থেকে ফেসলা হবে, ওরা এসে এখানের মধ্যে মেহনত করবে। তো এইভাবে হইলে আমাদের দুই গাছ। তো এরপরে হইলো ভাই দুস্থ এখন হইল আমাদের রোজানা যারা আড়াই ঘন্টা দিব আল্লাহ তারা চব্বিশ ঘন্টার আজের সব দান করবো। এমনিভাবে আমরা মাসের মধ্যে তিন দিন লাগাইব, মাসের মধ্যে কয়দিন লাগাইব ভাই? কয়দিন? তিন দিন। তিনটা দিন যারা নিয়মিত লাগাইব ইনশাআল্লাহ চব্বিশ মানে আটার বাকি যে সাতাইশ দিন ইনশাআল্লাহ তার আর নমাজ মিস হবে না, নমাজ বাদ করবো না। এই চব্বিশ মানে তিন দিনে আল্লাহ তিরিশ দিনের আজরের সব দান করবে। আমি একে দশ যদি হয় তিন দশে কত রে ভাই? তিরিশ হয়ে দিব। এই জন্য দেখেন আমাদের মেহনতটা যেটা হয়ে গেল দুস্থ আমরা বাড়িতে যাইয়া আমরা প্রত্যেকে তিন দিন লাগাইব। তিন দিন লাগানোর মধ্যে একটা লম্বা মেহনত আছে, এই মেহনত প্রত্যেকের মধ্যে যদি উসুলের সাথে তিন দিন লাগায় তো ইনশাআল্লাহ সাতাইশ দিন আর তকবীরুল ওসুল করা আর দিনের উপরে চলার মানে আগ্রহটা তার বাকি থাকবে। এক নম্বর হইলে জমাত আমাদের ঘোরা ঘুরে যেতে হবে, নতুন পুরানা মিলিয়া আমরা যেতে হবো, এইরকম না যে খালি সব পুরানা একসাথে মিলে গেলাম, নতুন পুরানা মিললে আমরা একসাথে যাইব। দুই নম্বর হইলে ভাই দুস্থ যেখানে যাইব আমরা ওইখানে যাইয়া কি করব, এই বাহাত্তর ঘন্টা পুরা করব। তিন নম্বর হইলো পুরা হেদায়েত শুনে যাইব, আর 4 নম্বর হইলো দুষ্ট, আমরা যে এখানে যাইতেছি বলে যে এখান থেকে নগদ জমা করবো। আর 5 নম্বর হইলো প্রথম দিনই পাঁচ কামের মুজাকেরা করে আমরা এটা শুরু করব। আর 6 নম্বর হইলো ওয়াপসি কথা শূন্য, আমরা ইনশাল্লাহ যাইব। এইভাবে যদি 3 দিন লাগাই 27 দিন আমাদের দিনের উপরে চলার যোগ্যতা বাকি থাকবে। সেই জন্য ভাই একটা মধ্য দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, অনেক ভাই এখানে আজকেই আমরা হাজির হয়েছি, ভাই নতুন অনেক ভাই এখানে, এইরকম 3 দিন দিলে যদি আল্লাহ 1 মাসের সব দেয়, আমরা যে আসলাম এই মাসের ভিতরে আগামী 1 মাসের ভিতরে 3 দিন লাগাইবার জন্য কে কে তৈরি আছেন একটু মিথ্যা করে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের ব্যবহার কবুল করুন, আল্লাহ আপনার বেহদ কবুল ফরমান। তো ভাই বুঝলো দোস্ত, এই জন্য এটা তো হইলো আমাদের কি করতে হবে, বলেন যে আমরা এইরকম প্রতিবেশীর সাথে 3 দিন আমরা 3-4 দিন লাগিয়ে দেবো। এখন হলে ভাই দেখেন যারা পুরানো সাথী ভাইরা আছেন, মেহরবানি করে আমাদের সাথী যারা আছে যারা নিয়োগ করলো এনাদেরকে আপনারা উসুল করে নেবেন, নিয়ে আপনারা ওনাদেরকে সহ 3 দিন লাগিয়ে দেবেন। এখন দেখেন ভাই এখানে একটা জিনিস, সেটা হইলো কি, আমরা যে এখানে নিয়োগ করছি এই নিয়োগটা কেটাই দেখছে আল্লাহ বিকেলেছে, আর ফিরিস্তানের লেখিয়া ফিরিস্তায় লিখে ফেলেছে। আপনাদের নিয়োগ করতে দেরি কিন্তু আল্লাহ দেখতে দেরি হয় নাই, আল্লাহ দেখছেন, আর ফিরিস্তায় সাথে সাথে লিখে ফেলেছে। আর হাদিস শরীফের মধ্যে আছে, বন্দা যখন দিলের থেকে কোন একটা ভালো কাম করার নিয়োগ করে তো আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কাকে সাথে সাথে একটা নেকি দিয়া দেন। আপনারা নিয়োগ করে এক নেকি আল্লাহ থেকে লেগে লেগেছেন, বাকি এই যে নিয়োগটা করলাম যে আগামী 1 মাসের ভিতরে আমরা 3 দিন লাগাই দেবো, তো ইনশাআল্লাহ বাড়িতে যাই যদি আমরা 3 দিন লাগাই যাই তো আরো আল্লাহ 10টা নেকি এর পরিবর্তে দান করবো, তো 10 গুণ আরো বাড়িয়ে দেবো। তাহলে বন্ধায় আমল করে একটা সব পাই কয়টা 11 গুণ 11 11। এই জন্য ভাই দোস্ত 3 দিন আমরা প্রত্যেকে পুরান করবো, করবো তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস হলো ভাই দোস্ত, যে এলাকায় সবুজারি আছে, যে এলাকার ভাইরা আমরা ফিরে যাচ্ছি নতুন নতুন ভাই, এখানে তো আজকে হেদায়তের কথা শুনলাম, তরবিন পুরা সময় পুরো পাই নাই। এই জন্য ভাই প্রত্যেকে আমরা সবুজারির বৃহস্পতিবারে আমরা এতেমাম করবো, প্রত্যেক মহল্লার মুসলমানকে মসজিদের জমাতের সাথে জুড়বো, প্রত্যেক মুসলমান ভাই জমাতের সাথে জুড়বে, আর মসজিদ আর জমাত সবুজারির সাথে জুড়বে। আমরা সবুজারিতে যারা যাইবো বলে যে সবুজারিতে আমরা যাইতে দুস্থ কি করবো, বলে যে আমরা সব ভাই জমাত এবং নগদ জমাত উসুল করে সাথে করে লিয়ে দেবো, খানা পিনা লিয়ে দেবো, বিশেষভাবে যাই আমরা সেই ঘরের মধ্যে হাজির হইব। ভাই বুজুর্গ দুস্থ আসরে যাই হাজির হইতে পারলে সবচেয়ে ভালো, আর আসরে যদি হাজির না হইতে পারি তাহলে কমাস কম আমরা কি করব, বলেন যে আমরা আসরে হাজির না হইতে পারলেও মাগরিবের আগে আগে হাজির হয়ে দিব, এবং রাত্রে বয়ান শুনলাম সকালে বয়ান শুনলাম এশরাক করে আইব। ভাই দুস্ত সপ্তাহে যদি একটা দিন দিনের কথা না শুনি তাহলে যে এরকম পানি না থাকলে আর ফসল তাজা থাকে না, ঠিক এমনিভাবে যদি সপ্তাহে একটা দিনও আখেরাতের কথা শুনলাম না, দিনের কথা শুনলাম না, আল্লাহর কথা শুনলাম না, রসুলের কথা খবর হাসন না শুনি, তাহলে ক্ষতিটা কি হবে, আস্তে আস্তে আমাদের দিন মরিয়ে যাবে, দিনের আগ্রহ কমে যাবে। এই জন্য প্রত্যেক ভাই আমরা কি করব, রোজানা না প্রত্যেক বৃহস্পতিবারে সব পূজারি করবো। আরেকটা হলো ভাই দুস্থ, অনেক এলাকায় সব পূজারি নাই, এনাদের সব পূজারি আর সুযোগ নাই, গ্রাম অঞ্চল ইউনিয়নের মধ্যে আমরা বাস করি, শহর দূরে যেখানে আমরা সব পূজারিতে যাইতে পারি নাই, তো ওইখানে আমাদের ইউনিয়নে হালকা বানানো হয়েছে, হালকায় আপনারা দেখবেন সব বাংলাদেশের মধ্যেই পুরা বাংলাদেশের মধ্যে হালকা বানানো হয়েছে, প্রত্যেক মাসে একবার জোর হয় এটারে বলে হালকার জোর। ভাই বুজুর্গ দুস্থ হালকার জোরের মধ্যে আমরা শরীর হয়ে যাবো ইনশাআল্লাহ, হালকার জোরটাই আমাদের সব গুজারির কাম দিয়ে দেবে, কারণ হালকার জোর হলো সব গুজারির বদল, সব গুজারির বদল বানানো হয়েছে হালকার জোরকে, এই জন্য দুস্থ আমরা হালকার জোর করবো। ভাই বুজুর্গ দুস্থ হালকার জোরের মধ্যে পুরানোরা নতুনরা সব আমরা মসজিদ আর জমাত হিসাবে যেরকম সব গুজারিতে আসে ঠিক এমনিভাবে আমরা হালকার জোরের মধ্যে যে শরিক হইব। ভাই বুজুর্গ দুস্থ হালকার জোরের মধ্যে শরিক হইলে আমরা সাচ্চা আমল হোকারের মধ্যে হবে। এক নম্বর হলো মসজিদের কারগুজারি নিব, আমরা 11 মসজিদ আছে, 10 মসজিদ আছে, কয় মসজিদ হাজির হইল, যে মসজিদ হাজির হইল না যিনারা হাজির হয়েছে 11 মসজিদ আমরা হালকায় 12 মসজিদ এর মধ্যে হাজির হয়েছে 9টা, 3টা আসে নাই, এই 3 মসজিদ আগামী মাসে কে হাজির করবো। এক এক মসজিদের উপরে আমাদের জিম্মাদারি দিতে হবে, জিম্মাদারি দিয়ে দিব যাতে মসজিদওয়ালারা আপনারা হাজির হন। 2 নম্বর কারগুজারি নেন, বিস্তারিত কারগুজারি প্রত্যেক মসজিদ থেকে কারগুজারি লওয়া হবে, প্রত্যেক মসজিদে আমরা কারগুজারি নিব, কারগুজারি নিয়ে বাদশাহের স্বর্গীয় হবে। এরপরে ভাই দুষ্ট একটা বয়ান হবে, বলে যে পুরা মুস্তকিলে এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান হবে, মুস্তকিল বয়ান করা হবে, বয়ান যখন দুষ্ট বয়ানের পরে এখন আমরা তশকিল করিয়া স্বর্গীয় দিয়া তশকিল করিয়া এমনি একজনে কিছু করে দিলে এরকম না, ভালোভাবে যে তরকিব দিতে পারে, দাওয়াত দিতে পারে, সুন্দর করে কথা ঘুষাই বলতে পারে, ওই রকম বাইরে দিয়ে আমরা কথা বলাই। আর এরপরে আমাদের কি হবে, বলেন যে আমরা আস্তে আস্তে সব মসজিদ আলাদা হয়ে আবার বসবো, আলাদা হয়ে দেবো, ওইয়া আগামী এক মাসের প্রোগ্রাম বানাইবো, যে আগামী এক মাস আমাদের কি মেহনত করবো, নগদ জমা পয়সা বাইর করবো, বিদেশের জন্য দিব, বা মুস্তরাতের পয়সা পয়েন্ট চালু হবে কিনা, কোন কত করে তালিম চালু করবো, এটার একটা পুরো আগামী বানাই, কোনো জমা যদি আসে থাকে ওই জমাতে আমরা রুখো বানাই নিব। এরপরে এলাকায় বুঝতো যিনি এক বছর লাগাইছেন এইরকম এক বাইরে দিয়া আমরা কি করবো, হায়াত সাহাবা করাইবো, করাইয়া দোয়া করে আমরা মসজিষে খতম করবো। তাই দুষ্ট এই জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় যা লাগে এমন সময় করবো, খানা পিনারও দরকার পড়ে না, এই সময়ের ভিতরে আমরা ঝুপ মশওয়ারাটা করবো। তাই দুষ্ট যদি এরকম ভাবে প্রতিবেশের ঝুপটা আমরা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের কাম বাড়তে থাকবে, আমরা প্রত্যেক মসজিদ জুড়ে সাথে জড়িয়ে যাবে, এমনি ভাবে দুষ্ট আমাদের কামের তরক্কি হবে। তো ভাই বুঝলো দুষ্ট আমরা যিনারা ফিরিয়া বাড়িতে যাইব আমরা তো এই কাম করবো, আর যিনারা আল্লাহর রাস্তায় যাইতেছি যেখানে যাইব আমরা সেই ঘরের মধ্যে যাইয়া আমরা ওই কামটারে চালু করার জন্য চেষ্টা করবো। তো কি বলেন ভাই, করবো তো ইনশাআল্লাহ সব ভাই, এমনি ভাবে করবো। এমনি ভাবে ভাই বুঝুর্গ দুস্ত এমনি আমাদের আরেকটা কাম করতে হবে, আমাদের আগে বার করতে সব ভাই পাঁচের নামাজ জমাতের সাথে করতে হবে, কোনোদিন যাতে আমাদের সময়টা জমাতের সাথে মানে নামাজটা আমার না ছুটে, এই কথা আমরা আল্লাহর সাথে আজকে ওয়াদা করবো যে জিন্দগিতে আর কোনোদিন নামাজের কথা করবো না, এটা আমাদের বহু বড় চা কাম। ভাই দুস্ত যার নামাজ ছুটিয়ে গেল তার ইসলামের মধ্যে আর কোনো অংশ রইল না। এরই সাথে সাথে দুস্ত যিনারা আমরা আল্লাহর রাস্তায় যাইতেছি আমরা প্রত্যেক ভাইয়ে আমাদের সময়টারে কর্তৃত্বের সাথে ও লাগাইতে হবে। এক তো হইলে ভাই দুস্ত আমরা নগদ জমাত বাইর করব, দুই নম্বর হইলে ভাই দুস্ত আমরা নিজেরা যেই মসজিদে যাইব ওই মসজিদের মধ্যে যাইয়া আমরা পাঁচ কাম চালু করব, পাঁচ কাম চালু করব। এই এত সময় পাঁচ কামের মুজাকেরা হইল, এইটাও আমাদের জিম্মায়, আমরা এই পাঁচ কামে করব। আর ভাই বুজুর্গ দুস্ত তর্তিবের সাথে যে সময়টা লাগবো প্রত্যেক ভাই যাতে আমাদের দাওয়াতের মধ্যে পুরো সময়টা দেয়, দাওয়াত দেয়, দাওয়াতটা কি খুশুজি আসত, কারণ দাওয়াত যদি না দেয় রোজা না, তাহলে তার ইমানের ভাবাত তো পারবে না, রোজা না দাওয়াত দিতে হবে, আল্লাহর কুদরত আর বড়াইয়ের কথা বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন করুণাওয়ালা জাত এই কথাটা সে বারবার বলতে হবে। বলে ভাই দুস্ত এটা আমাদের রোজারা বলতে হবে, আর সাথে সাথে আমাদের কি করতে হবে, দাওয়াতের মধ্যে সময় লাগবে, তালিমের মধ্যে সময় লাগবে, আর ভাই বুজুর্গ দুস্ত এবাদতের মধ্যে সময় লাগবে। আর চারটে কাম আমরা করব না, একটা হইলো আমরা আপোষের মধ্যে ঝগড়া করব না, বলে যে ভাই দুস্ত ঝগড়া করব না, সোয়াল করব না, সোয়ালের বাহানাও করব না, আর ভাই দুস্ত সমস্ত আমলের এহতেমাম করব। আর এমনিভাবে ভাই বুজুর্গ দুস্ত সোয়াল করবো না, সোয়ালের বাহানাও না, বিনা ইজাজতে একজনে আরেকজনের মাল ব্যবহার করবো না, আর সময়টা দুস্থ আমরা খানা পিনার মধ্যে কম সময় লাগাইব। ভাই দুস্ত এমনিভাবে ঘুমের মধ্যে কম সময় আমরা দিব, আর দুস্ত বলে যে খানা পিনার মধ্যে কম সময়, ঘুমের মধ্যে কম সময়, মসজিদের বাহিরে কম সময়, আর দুস্ত দুনিয়ার কথাবার্তা বিলকুল বলবো না, এমনিভাবে আল্লাহ রাস্তায় বাইরেছি আমরা, আল্লাহ রাস্তায় বাইরিয়া মোবাইলটাও আমরা বন্ধ রাখবো, আর দিনে মেহনত করবো, রাত্রে দোয়া করবো। আল্লাহর দিকে মোতাবেক হয়ে বসে সবাই قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. محترم دوست بزرگ এই সমস্ত মেহনত এবং নফল হরকত আল্লাহর রাস্তায় বের হওয়া মসজিদের মেহনত নিজের এলাকায় মেহনত দৌড়াদৌড়ি ছোটাছুটি সব কিছুর উদ্দেশ্য হল আমাদের জিন্দগিতে দিন আসে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র মানব জাতির দুনিয়া আখিরাতের কল্যাণ এবং কামিয়াবির জন্য দিন দান করছে। দিন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতো আমাদের জিন্দগির সর্বক্ষেত্রে, চাই সাংসারিক জিন্দগি হোক, সামাজিক জিন্দগি হোক, কামাই রোজগার হোক, আর চাই আমার আখলাকি বিষয় হোক, আচার আচরণের বিষয় হোক, এই সমগ্র বিষয়ে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এক তরিকা দিয়েছেন। ওই তরিকা মোতাবেক যখন জিন্দগি যাপন করা হবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন এবং এর মধ্যে সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি অসীম কুদরতের অধিকারী তার সঙ্গে সম্পর্ক কায়েম হয় বান্দার। বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে যখন কায়েম হয়ে যায় তো আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, নিকটে না দূরে, নবীজি আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে, আল্লাহ আমাদের অতি নিকটে। আল্লাহ তাআলা বলেন আমার কাজ হলো এই, বান্দা আমার কাছে চাইবে আমি তার চাহিদাকে পূরণ করব। বান্দা আমার কাছে চাইবে আমি তার চাহিদাকে পূরণ করব, এটাই আমার কাজ। আল্লাহ সর্বক্ষণ বান্দাকে দেখতেছেন এবং বান্দার সঙ্গে আছেন, সে মুখে বলে মনে বলে সব কিছুই আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ তাআলা বান্দার চাহিদাকে পূরণ করার কাজে ব্যস্ত। এর মধ্যে আল্লাহ তাআলা ব্যস্ত সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সর্বক্ষণ তার মখলুকের চাহিদাকে পূরণ করার কাজে ব্যস্ত। একদিন এমন আসবে যে বান্দাদের এই সমস্ত সব চাহিদা পূরণ করার দিন শেষ হয়ে যাবে। সানাপুর বলে কুমাইজু হাস্তা ফালা, হে জিন ইনসান, আমি একদিন তোমাদের জন্য অবসর হয়ে যাব, সেদিন আমি তোমাদের জিন্দগির হিসাব নিকাশ সবকিছু পরিপূর্ণ করব, প্রত্যেকের আমল হিসাবে প্রত্যেকের কর্ম হিসাবে তাকে কর্মফল দিব। এই জন্য মেরে মহাজারাম দোষ বুঝল আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সম্পর্ক কায়েম করার রাস্তাই হল দিন। দিন ছাড়া আল্লাহর সঙ্গে কোন সম্পর্ক কায়েম হয় না। ওই দিনকে জিন্দগিতে আনবার জন্যই এই মেহনত, এই ময়দানে একত্র হওয়া, শুধু ওয়াজ শোনার জন্য নয়, ভালো ভালো কথা শোনার জন্য নয়, বরং প্রত্যেককে এই কথার আজময় রাজা করার জন্য যে আমি আমার বাকি জিন্দগিতে এই দিনকে নিজের জিন্দগিতে আনবার জন্য যে মেহনত বলা হয়েছে সে মেহনতের জন্য পাক্কা রাজা করলাম এবং তৈরি হইলাম। আমি আজকে আরজ করব পুরা মজমার কাছে যে আমরা সবাই এই নিয়ত করি যে ইনশাআল্লাহ বাকি জিন্দগি মেহনত করে মৌতের আগে আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে দুনিয়া থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের আজম ইরাদাকে দেখতেছেন। দোয়ার চেয়ে বড় জিনিস আর কিছুই নেই, দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছুই নেই। বান্দার দুই ঠোঁটের হরকত হইতে দেরি আর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতে দেরি, এক মুহূর্ত দেরি হয়। কিন্তু আল্লাহ তাআলা সব করেছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন আমার হুকুম আহকামকে মানে, আমার উপরে আমল করে, আমার উপরে ইমান রাখে, যাতে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যায়, সঠিক পথের উপর পরিচালিত হয়। সত্য ওইটাই, দিন আসবে দোয়া কবুল করার জন্য আল্লাহ সদা প্রস্তুত। দোয়ার চেয়ে বড় শক্তি কিছুই নেই। দুনিয়ার জমিন আসমানের যত শক্তি আমরা দেখি, ফেরেশতার শক্তি তার চেয়ে বেশি। এক ফেরেশতা যার হাতে সিংহা দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, তার এক ফুৎকারে সমস্ত জমিন আসমান ভেঙে চুর মারবে, পাহাড়গুলো ধুনা তুলার মতো উঠতে থাকবে। যে আল্লাহ ওই ফুৎকারের মধ্যে শক্তি পয়দা করবেন, সে আল্লাহ কত শক্তিওয়ালা। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক, তিনি দুনিয়াটাকে সৃষ্টি করছেন, তিনি এর মালিক, তিনি সকলের ব্যবস্থাপনা করেন, সব রকম ইন্তজাম তার কাছে, এবং তার খাজানা ভরপুর, ভরপুর খাজানা ভান্ডার তার কাছে। বলে দুঃখের খাজানা ভরপুর আমার কাছে, কত রকমের দুঃখ, কত রকমের কষ্ট হইতে পারে মানুষ কল্পনা করতে পারে। আবার যে সুখের ভান্ডার ভরপুর আমার, কত রকম সুখ হইতে পারে, আল্লাহ তাআলা তার ভান্ডার পরিপূর্ণ। বান্দা দুনিয়ার জন্য দুনিয়াকে বড় জিনিস মনে করে, দুনিয়ার জন্যই শুধু কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়াতেই আমাকে দিয়ে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু এইটুকুই বলে। আল্লাহ তাআলা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য এই দুনিয়ার পরবর্তী জীবনে কোনো অংশ নাই, কোনো অংশ নাই। কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত কান্না কাটবে, রক্ত শেষ হয়ে যাবে, এরপরে এক চিৎকার দিবে জোরে কান্নার জন্য, ওই চিৎকারের চোটে তার চোখের মণি তার গালের উপরে গড়ায় পড়বে, হাতকে চাবাইবে, অর্ধেক হাত সে চাবাইয়া খেয়ে ফেলবে, চাবাইয়া ফেলবে আফসোস এবং দুঃখের কারণে, যখন আখেরাতের জিন্দগির পেরেশানির সম্মুখীন সে হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তরা বুঝব, দুনিয়ায় কি কষ্ট, এটার জন্য কত কান্দাকাটি, দুনিয়ার একটু অভাব অনটন দূর করার জন্য, দুনিয়ার একটু রোগ ব্যাধি দূর করার জন্য, দুনিয়ার একটু পেরেশানির জন্য আজ সারা দুনিয়াতে আমরাই দোয়া ভিক্ষা করে বেড়াইতেছি। হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আমার ভারী পেরেশানি, মানুষের কাছে দোয়া ভিক্ষা করে বেড়াইতেছে, নিজে দোয়া করার সামর্থ্য নাই, নিজের ভিতরে এতখানি আত্মবিশ্বাস নেই যে আমার দোয়া আল্লাহ শুনে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য দোয়া বলে, যে এই দোয়া বালা নেয়ামত রসুলের বাদশাহ উম্মতকে দিয়ে গেছিলেন। উম্মতের প্রত্যেক ব্যক্তি দোয়া করে করে আল্লাহ তালার কাছ থেকে নিয়েছে, সেই জমানায় আজও নিতে পারে, কেয়ামত পর্যন্ত নিতে পারে। দোয়ার দোয়া আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেই, কিন্তু বান্দার দোয়া করে এই হিসাবে যেটাকে সে বড় মনে করে, দুনিয়াটাকে বড় মনে করে, দুনিয়ার জন্যই চায়, দুনিয়ার জন্যই কাঁদে। একজন চাকরি করে, সে তার প্রমোশনের জন্য দোয়া চায়, দোয়া করেন যেন আমার চাকরির প্রমোশন হয়ে যায়। একজন ব্যবসায়ী, সে দোয়া চায় যে আমার ব্যবসায় উন্নতির জন্য, দুনিয়ার জন্য। একজন রোগাক্রান্ত ব্যক্তি, সে দোয়া চায় যে দোয়া করেন আমাকে যেন আল্লাহ তাআলা এই রোগ থেকে মুক্তি দান করে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবাদের জিন্দিগিতে দুনিয়ার চেয়ে আখেরাত বড় ছিল। একজন মহিলা, একজন মহিলা পুরুষ নয়, একজন মহিলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার আনসারদের জন্য, মদিনাবাসীদের জন্য আপনি দোয়া করছেন, আমিও মদিনাবাসীর একজন, আমার জন্য একটু দোয়া করে। কি দোয়া চাও তুমি? বলে, আমার মির্গির, আমি মহিলা মানুষ, পথে ঘাটে হঠাৎ করে এই রোগ দেখা যায় আর আমি বিভস্ত হয়ে যাই, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে মুক্তি দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই কথা দুইটার একটা নিবে, হয় এই রোগ মুক্তি আর না হলে জান্নাত, কোনটা নিবে বলো। ওই মহিলা এই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মোকাবেলায় কোন জিনিস নিব না, এই রোগ মুক্তি আমি চাই না, আমি জান্নাত চাই। তো মেরে মহাতরম দোস্তরা বুজুর্গ, দুনিয়াটাকে দেখতেছি এটা বড় হয়ে আমাদের দিলের মধ্যে বসে আছে, এই জন্যই মেহনত যে দুনিয়ার নিকৃষ্টতা, আর দুনিয়া যে কিছুই না, দুনিয়া ক্ষণিকের জন্য, এই কথার যকীন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। মদিনার আনসাররা আসছে, তারা পরামর্শ করতেছে যে মদিনা যে পানির অভাব, পানির কষ্ট, আল্লাহর রসুলের কাছে যে আমরা এ কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন মদিনার ভিতর দিয়ে একটা নদী আল্লাহ তাআলা প্রবাহিত করে দেন, আমাদের পানির অভাব দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পরামর্শ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহ তাআলা হুজুরকে জানাইলেন এই কথা যে আপনার মদিনাবাসী আনসাররা আপনার কাছে আসতেছে, আপনি তাদেরকে আসলে এই কথা জানাই দিয়ে আজ তারা যা চাইবে আমি তা দিব তাদের। আনসাররা উপস্থিত হয়েছে, হুজুর বললেন, মারহাবা বিল আনসার, আনসারদেরকে মারহাবা। আনসার হল তারা যারা দিনের সাহায্য করছে। মদিনাবাসী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিছে, কেউ দেয় আশ্রয়, তারা আশ্রয় দিয়েছেন, তাদের দিনে সাহায্য করছেন। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বলতেন যে একজন একজন মুসলমানের জন্য তার দুইটাই পরিচয় জিনিস, হয় সে আনসার আর না হলে মুহাজির, দিনের জন্য ঘর বাড়ি ছেড়ে বের হয়েছে, আর হল যারা তাদেরকে সাহায্য করছে। এক জমানা ছিল, তখন গর্বের জিনিস এই ছিল যে কে আল্লাহর রাস্তায় কত বড় কোরবানি দিছে, কে বদরে কোরবানি দিছে, কে ওহদে কোরবানি দিছে, কে হিজরত করছে, কে নুসরত করছে, এইগুলি ছিল মুসলমানের পরিচয়। আজ মুসলমান নিজের পরিচয় দিয়েছে, আমি চৌধুরী। আজ মুসলমান নিজের পরিচয় এটা নিয়ে গর্ব করে, বলে আমি দেশের অমুক, আমি দেশের তমুক, আমি এত মালওয়ালা, দুনিয়া নিয়ে নিজের পরিচয়কে দিতেছে। কিন্তু একজন মুসলমানের পরিচয় তো তার দিন হিসাবে, দিনের জন্য মেহনত কোরবানি হিসাবে একজন মুসলমানের পরিচয় ছিল সাহাবাদের জমানায়। এজন্য মেরে মহাতরম দোস্ত বুজুর্গ, মদিনার আনসাররা উপস্থিত হয়েছেন, হুজুর বললেন আল্লাহ তাআলা আমাকে জানাইছেন আজ তোমরা যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন। তো তারা তো পানি চাওয়ার পরামর্শ করে আসছিলেন, এখন তারা এই কথা শোনার পরে তারা একে অপরের মুখ চাওয়াচাই করতেছে। মানে হলো পানি চাইবে না আর কিছু, এরকম একটা সুবর্ণ সুযোগ স্বয়ং আল্লাহ তারা বলতেছেন যা চাইবে তা দিবেন। এই সময় কি দুনিয়া চাইবে না কি চাইবে? তো তারা পরামর্শ করে ঠিক করলেন পানি টানি বাদ দাও, আল্লাহ তাআলার কাছে মাফ ফেরত চাই নাও, আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদেরকে মাফ করে দেন, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। তো তারা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে আমাদেরকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করলেন, আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন, তাদের ছেলেদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন, তাদের নাতি পোতাদেরকে মাফ করে দেন, তাদের গোলামদেরকে, তাদের বিবিদেরকে মাফ করে দেন। বিশাল লম্বা চড়া দোয়া করে গেলেন, সাররা খুশি মনে ফেরত গেলেন। তাদের কাছে দুনিয়া নিকৃষ্ট, দুনিয়ার প্রয়োজন এত বিশাল নয়, বরং কেয়ামতের ময়দানে আল্লাহ যাকে মাফ করে দিবেন সে ওই আল্লাহর প্রজ্বলিত আগুন দোজক থেকে মুক্তি লাভ করবে। এটাই তাদের কাছে বড় জিনিস ছিল। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজ এই জিনিস আমাদের দিনের মধ্যে নাই বলে দুনিয়াটা বড় হয়ে দেখা দিছে। তো দোয়া করলে দুনিয়ার জন্যই দোয়া করে, কান্নাকাটি করলে দুনিয়ার জন্যই কান্নাকাটি করে। একজনে শুনছে সর্বকদরের দোয়া কবুল হয়, তো বড় এক মাটির চাকা লইয়া মসজিদের পশ্চিম দিকের দেওয়ালের সঙ্গে ওইটাকে রুমাল দিয়া ঢাইকা দোয়া করতে বসছে, আল্লাহ এই মাটির চাকাকে স্বর্ণ বানায় দেন। স্বর্ণ দিয়ে কি হবে? স্বর্ণ তোমার কবরে যাবে না স্বর্ণ স্বর্ণ তোমার সঙ্গে কেয়ামতের ময়দানে উঠবে না? তোমার মতের পরে জিন্দগিতে এই স্বর্ণ কোনো কাজে আসবে? এটাই যে এই স্বর্ণ দুনিয়াতে আমার অনেক কাজ হবে। এই তারিখে ওই মাটির ঢিলা বিশাল এটা যদি স্বর্ণ হয়ে যায়, সে তো আমার জিন্দগির অনেক, দুনিয়ার জিন্দগির অনেক হাজত এবং জরুরত পুরো হয়ে যাবে। তো তার সামনে দুনিয়া, সে দোয়া করতে বসছে সবে কদরে অথবা সবে বরাতের রাত্রিতে মাটির চাকা সামনে লইয়া যে আল্লাহ এই মাটির চাকাকে স্বর্ণ বানায় দেয়। কতক্ষণ পরপর রুমাল ছড়ায় দেখে স্বর্ণ হয়ে গেছে কিনা, দেখে যে না ওটা মাটির চাকা, মাটির চাকাই আছে এখনো, আবারও সে দোয়ার মধ্যে লিপ্ত হয়েছে। এই দোয়া করতে করতে রাত প্রায় শেষের দিকে সেও নিরাশ হয়ে গেছে, উল্টে দেখে যে মাটির চাকা, মাটির চাকাই আছে। তো শেষ পর্যন্ত সে কয় যে আল্লাহ আমি তো শুনছিলাম সর্বরাতে দোয়া কবুল হয়, সেজন্য এই মাটির সকালে এসেছিলাম স্বর্ণ বানাইতে দোয়া করা। তো আমার বিশ্বাসটা যাতে ঠিক থাকে এটার জন্য তুমি স্বর্ণ না বানাও, দোহা হইলেও বানায় দাও, তাও আমি বুঝি যে না এই রাতে দোয়া কবুল হয়। এরপরে রুমাল ছড়াই দেয় যে লোহার টুকরা হয়ে গেছে, এমন সে আফসোস করতেছে হায় হায় শেষ কথাটাও যদি স্বর্ণই কইতাম। তো মেরে মহতরম দোস্ত বুঝব, যার দিলে যেটা, যার অন্তরে যেটা, দুনিয়ার ইয়াকিন দিলের ভিতরে দুনিয়াই চাইবে, দোয়াও দুনিয়ার জন্যই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। চিরস্থায়ী সাহাবাদের দিনের ভিতরে আখেরাত ছিল, সেজন্য দোয়া দ্বারা আখেরাতের জন্যই চাইছে। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। হুজুর তার খেদমতে খুশি হয়ে একদিন বললেন, হে রাবিয়া, কি চাইবে বলো, আমি তোমার জন্য দোয়া করে দিই। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আমার জন্য আর কি হইতে পারে? তবে আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করে নিই যে কি চাইব আমি আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকে সময় দিলাম, তুমি চিন্তা করো কি চাইবে। একদিন গেল, দুই দিন গেল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া, তুমি কি এখনো চিন্তা করে ঠিক করতে পারো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক করছি। বললেন, বলো তুমি। তুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমার জন্য এই দোয়া করেন, জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কথা কে শিখাই দিল? বলেন, আমারে কেউ শিখায় দেয়। আমি চিন্তা করছি, আর যদি আমি সুলাইমান আলী সালাত ওয়াসালামের মতন এরকম রাজত্ব আপনার কাছে চাই, আপনি দোয়া করলে ঠিকই আল্লাহ তাআলা আমাকে সুলাইমান আলী ইসলামের মতন এরকম রাজত্ব আমাকে দিয়ে দিবেন। তিনি বাতাসের উপরে রাজত্ব করছেন, জিন ইনসানের উপরে রাজত্ব করছেন, পশু পাখির উপরে রাজত্ব করছেন, বিশাল তার রাজত্ব ছিল। তো আমি যদি চাই সুলাইমান আলী ইসলামের মতন এরকম রাজত্ব আপনি আমাকে দেওয়া দেন, আল্লাহর কাছ থেকে আপনি দোয়া করলে আল্লাহ আমাকে ওইটা দিবে আমি জানি। তবে সুলাইমান আলী ইসলামের রাজত্ব এই দুনিয়াতেই ছিল, সুলাইমান আলী ইসলাম স্বয়ং এই রাজত্ব পেলে আখেরাতে চলে গেছে, সেখান থেকে আর কখনো দুনিয়াতে ফিরে আসবেন না, দুনিয়ার রাজত্ব শেষ হয়ে যাবে। আমি দুনিয়ার কিছু চাই তা সবই শেষ হয়ে যাবে, এই জন্য আমি চিন্তা করলাম এমন জিনিস চাইব যা কখনো শেষ হবে না, কখনো ছুটবে না। যদি জান্নাতে আমি আপনার প্রতিবেশী হয়ে থাকতে পারি, আপনার সঙ্গে থাকতে পারি, তো আমি চিরকালের জন্য জান্নাতে আপনার প্রতিবেশী হয়ে থাকব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তাদের দিলের চাহিদা এরকমই ছিল, দুনিয়ার চেয়ে বেশি আখেরাতকে তারা অগ্রাধিকার দিয়েছিলেন, এবং আখেরাত সম্পর্কে তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছিলেন সেটা তাদের দিলের ভিতরে গেঁথে গেছিল, এই জন্য তারা দুনিয়াকে অতি নিকৃষ্ট মনে করতেন। তারা দেশকে দেশ জয় করছেন, আর দেশকে দেশ জয় করে তারা এই কথাই বলছেন, হিমামুন আল আখেরা, তোমাদের এই সমস্ত ঘর বাড়ি, তোমাদের শহর বন্দর, আর তোমাদের এই সমস্ত ধন ভাণ্ডার, এগুলি আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য তো এক, আখেরাত। আমরা এই সব কিছু করতেছি আখেরাতের জন্য, জীবন দিতেছি আখেরাতের জন্য, দূর দূরান্তে এসে শত্রুর মোকাবেলা করতেছি, জান দিতেছি, আমাদের উদ্দেশ্য আখেরাত। একজন লোক আল্লাহর রাস্তায় জান দিবে, এটাই তার একান্ত কামনা, একান্ত কামনা, আখেরাতের জন্য জীবন দিব। একজন বৃদ্ধ সাহাবি, তিনি তার সঙ্গী সাথীদের কাছ থেকে বিরক্ত হয়ে তিনি বললেন এ কথা যে আমি তো আল্লাহর রাস্তায় যাব। লোকেরা বললে আপনি এত বৃদ্ধ যে সওয়ারিতে বসতে পারেন না, আপনি এত তীর চালাইতে পারবেন না, এত তলোয়ার চালাইতে পারবেন না, আপনি আল্লাহর রাস্তায় যেয়ে কি করবেন? তিনি বললেন, শুনো, আমি আল্লাহর রাস্তায় তীর চালাইতে যাইব না, তলোয়ার চালাইতে যাইব না, আমি তো আল্লাহর রাস্তায় যাব এই উদ্দেশ্যে যে আমার গলার মধ্যে একটা তীর বিদ্ধ হবে আর আমার জীবন পাঁচ হয়ে যাবে, আমি শাহাদতের মৌত চাই। আল্লাহর রাস্তার জান দেওয়া, এটাই তাদের দিলের একান্ত কামনা ছিল। তারা এটারই দোয়া করতেন, এটাই চাইতেন আল্লাহ তাআলার কাছে। আর উমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া প্রসিদ্ধ আছে, তিনি এই কথা বলতেছিলেন, এই দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তার শাহাদাত আমি চাই, আর আমি এটা চাই যে আপনার রসুলের শহরে আমার এই শাহাদাতের ঘটনা ঘটুক। ওনার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঁচ বিবিদের মধ্যে একজন, তিনি বললেন, হে আমিরুল মুমিনীন, এটা কি করে সম্ভব যে আপনি মদিনায় থাকবেন আবার আল্লাহ রাস্তার শাহাদাতও আপনি নিবেন, এটা কি সম্ভব? তিনি বললেন, আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়, আল্লাহ তাআলা এই মদিনায় বসেই আমাকে আল্লাহর রাস্তার শাহাদাত দিতে পারেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আর উমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মৌত চাইছেন আর শাহাদাতের মৌতই আল্লাহ তাআলা দিয়েছেন এবং মদিনাতেই দিয়েছেন। এই জন্য বলেন যে একজন লোকের দিলের চাহিদা, একজন মুসলমানের দিলের চাহিদা যখন শাহাদাত হয়, আল্লাহ রাস্তার মৌত হয়, সে যদি বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। আজ তো আমাদের দিলের ভিতরে চাহিদা রইল যখনই কেউ বাইরে থাকে অথবা তবলিগেও যায়, আল্লাহর রাস্তায় যায়, একটু শরীর খারাপ লাগলে কি বলে, বলে যে হুজুর আমাকে একটু অনুমতি দেন আমি বাড়ি যাই, আমার জানি কেমন কেমন লাগে, কি জানি মরে যাই নাকি এখানে। অথচ আল্লাহ রসুল বলতেছেন এ কথা যে বিদেশে অপরিচিত জায়গায় মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দা বিদেশে অপরিচিত জায়গায় আমার রাস্তায় মরতেছে, এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই, তার পরিচিত কেউই নাই, ফেরেশতারা তার কাফন দাফনের ইন্তজাম করে। যেমন হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা কাফ তাকে যেরকম গোসল দিয়েছিল ফেরেশতারা, তো মেরে মহতরম দোস্ত বুঝব আল্লাহর রাস্তার মৌত তাদের একান্ত মনের কামনা ছিল। বলে যে যে আল্লাহর রাস্তায় মৌতের আকাঙ্ক্ষা নিয়ে মরবে, আল্লাহর রাস্তায় মৌতের আকাঙ্ক্ষা নিয়ে মরবে, চাই সে বিছানায় পড়ে মারা যাক, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন কালকে আমাদের। সৈয়দুল সুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তার নাক কাটছে, তার কান কাটছে, গলার হার বানাইছে গুলিকে দিয়া দুশ্মন, এবং তার সিনাকে ভেড়া কলিজা বাইর করে চাপায়া গিলতে চাইছে, ওই কলিজা গিলা যায় নাই, উগলায় ফেলছে, এরকম বিভৎস অবস্থায় এবং চেহারা অঙ্গ প্রত্যঙ্গ সব সমস্ত শরীরকে বিকৃত করে দিচ্ছে, এরকম অবস্থায় তার লাশ পড়েছিল। রসুল্লাহ সাল্লাহ তাকে দেখতে দেয়া নিজেকে সংবরণ করতে পারেন নাই, তার মুখ দিয়ে আওয়াজ বের হয়ে গেছে যে আমার চাচা, আমার জন্য আজ আমি যে দিন নিয়ে আসছি আল্লাহর জন্য, এই আল্লাহর রাস্তায় এইভাবে তার মৃত্যুবরণ, এইভাবে তার শাহাদত, শুনে রাখো কাল কেয়ামতের ময়দানে আমার এই চাচা কেয়ামত পর্যন্ত যত মানুষ দিনের জন্য জান কোরবান করবে তাদের সকলের সর্দার হয়ে উঠবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তার মৌত, মৌত জন্য আল্লাহর রাস্তায় ফিরি, কি জন্য ফিরব, দুনিয়া দেখার জন্য নয়, আল্লাহর রাস্তায় ফিরব যে আল্লাহর কালেমা বুলন্দ হয়ে যায়, আল্লাহর দিন দুনিয়াতে চিন্তা হয়ে যায়, আমার জিন্দগিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত পুরা উম্মতের জিন্দগিতে দিন আসে, এটার জন্যই আল্লাহর রাস্তায় ফেরা। আল্লাহর বড়াইকে বয়ান করো, আল্লাহ তালার কুদরতকে বয়ান করো, আল্লাহ তালার সঙ্গে মানুষের পরিচয় করাও, মানুষ তার টাকার সঙ্গে পরিচিত, মানুষ তার ঘরের সঙ্গে পরিচিত, মানুষ তার বিয়ে বাচ্চার সঙ্গে পরিচিত, আল্লাহর সঙ্গে পরিচিত নয়, আল্লাহকেই চিনে না, তো মানুষের পরিচয় আল্লাহ আল্লাহর সঙ্গে করো। নবীরা দুনিয়াতে আসতেনি এজন্য যে আল্লাহর বান্দাকে আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর সঙ্গে তার সম্পর্ক জুড়ে দেন, আর সে দুনিয়া আখেরাতের সমস্ত চাহিদা আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার দ্বারা পূরণ করে। আজ এক মেহনত হয়েছে তিন দিন যাবত এখানে, এখন দোয়ার সময়, দোয়া করব আমরা আল্লাহ তাআলার কাছে, দুনিয়া যতখানি চাওয়া তার চেয়ে বেশি আখেরাত চাওয়া, আখেরাত বিশাল এবং চিরকালের জন্য। এজন্য মেরে মহতরম দোস্ত বুঝব, বলা হয়েছে সমস্ত মেহনত আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার বান্দিগি, এ সব কিছুর আসল উদ্দেশ্য মগজ হল দোয়া। দোয়া মানুষের আমল তার দোয়ার মধ্যে শক্তি পয়দা করে, মানুষের বন্দিগি তার দোয়ার মধ্যে শক্তি পয়দা করে, আল্লাহর জন্য কষ্ট করে মেহনত করে তার দোয়ার মধ্যে শক্তি পয়দা হয়ে যায়, আল্লাহর রাস্তায় ফিরনেওয়ালা তাদের দোয়া আল্লাহর কাছে খুব। কেউ এরকম ভাবে বাড়িতে ফিরে যেতেছি, আমরা অনেকেই আমরাও বাড়িতে যায় আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের জিন্দগিতে, সমস্ত মানুষের জিন্দগিতে, এর জন্য আমারও করণীয় আছে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছেন। আমি ২৪ ঘন্টা আমার দুনিয়া বানাইবার জন্য সময় দিতেছি, আর কিছু সময় তো আমি আমার আখেরাত বানাইবার জন্য দিই, দশ ভাগের এক ভাগে দিই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সাহাবাদেরকে, বলে যে তোমরা যদি দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যে মেহনত আমি নিয়ে আসছি তার দশ ভাগের এক ভাগও ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আর পরবর্তীতে আমার উম্মত আসবে তারা যদি দশ ভাগের এক ভাগও এই দিনের জন্য সময় দেয় তারা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সেজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বাড়িতে যারা যেতেছি আমরা, এখন আমরা নগদ আল্লাহর রাস্তায় যেতেছি না, এই নিয়তে যাই যে আমি অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে আমি আল্লাহর রাস্তায় বের হব, আর যতক্ষণ বের হতে না পারি ততক্ষণ নিজের এলাকায় নিজের মসজিদকে কেন্দ্র করে মসজিদে সময় দিই, যেমন দোকানে সময় দিই, চাকরিতে সময় দিই, আল্লাহর ঘর মসজিদে সময় দিব, মসজিদের মধ্যেই দিন বনে, মসজিদের মধ্যেই ইমান বনে, মসজিদের মধ্যে ওই সমস্ত আমল হয় যে সমস্ত আমল গুলার দ্বারা আখেরাত বনে। এই জন্য সবাই একথা নিয়ত করি যে ইনশা আল্লাহ আমি আমার মসজিদে আড়াই ঘন্টা, কমসে কম ২৪ ঘন্টার আড়াই ঘন্টা তো আমি শুরুতে প্রথমেই দিতে শুরু করে দিব ইনশা আল্লাহ। আর মেরে মহাজন দোস্ত এই কথার আজম করি যে আল্লাহ তাআলা দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম দিছেন, এবং এর উপরে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতের বড় ওয়াদা করছেন, দুনিয়াতে অভাব মুক্ত করে দিবেন, আর আখেরাতে আল্লাহ তাআলা কবরের আযাবকে হটিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে কবর থেকে বেশি কঠিন অবস্থা হবে, সেখানে আল্লাহ তাআলা তাকে তার আমল নামা ডাইন হাতে দিয়ে দিবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন, আর পুলসেরাত যা জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা স্থাপন করবেন, বিজলির আকারে সে পৌঁছেরা পার হয়ে যাবে। চারটা ওয়াদা তো আখেরাতের জন্য, একটা ওয়াদা দুনিয়ার জন্য। এই জন্য মেরে মহাতারাম দোষটা বুঝব, পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে মসজিদে জমাদের সঙ্গে পড়বো, এই কথারও পাক্কা নিয়ত করি আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল ফরমান। আর তাহিয়াতে সুরতে পারলে বসি, আর দরুদ শরীফ পড়ি। আল্লাহর দিকে মনোযোগী হয়ে দোয়া করা চাই। আরেক কথা, ইয়াকিনের সঙ্গে দোয়া করা যায় যে আল্লাহ তাআলা শুনতেছেন এবং আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এই বিশাল মজমা, এখানে এত মানুষের দোয়া, এত মানুষের চাহিদা, আল্লাহ তাআলা আশা করি ইয়াকিন রাখি কখনো ফেরত দিবেন না। আল্লাহ তাআলা তো এই কথা বলেন, বান্দা আমার কাছে হাত পাতে আমার লজ্জা করে, আমি তার হাতকে খালি ফেরত দিই। আল্লাহ তাআলা লজ্জা করে খালি হাত ফেরত দিতে। তো মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলার কাছে চাই আর ইয়াকিন রাখি, ধ্যানের সঙ্গে আল্লাহর কাছে, মনোযোগের সঙ্গে আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাহিদাকে পূরণ করবে। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام تباركت يا ذا الجلال والاكرام تباركت يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث الف لام ميم الله لا اله الا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله واليك يرجع الامر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم لك الحمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى أزواجه أمهات المؤمنين وذريته وآل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا واعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا اللهم اصلح لنا شأننا كله اللهم اصلح لنا شأننا كله اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة اللهم إننا ضعفاء اللهم إننا ضعفاء اللهم إننا ضعفاء فقد في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا اللهم لا سهل إلا ما جعلته سهلا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله العليم الكريم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك وعزائم مغفرتك والغنيمة আপনি মাফ করে দেন, আপনি বড় মাফ করেন, স্বীকারোক্তি আমরা করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পুরা উম্মতকে মাফ করে দেন, আল্লাহ উম্মত গুনাহগার, আল্লাহ আপনি তাদের মালিক মাফ, আল্লাহ আপনি মাফ করবেন, আল্লাহ পুরা উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আপনার হাবিবুর ইয়তিম উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আপনার হাবিবুর ইয়তিম উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আপনার হাবিবুর ইয়তিম উম্মতকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আগামী জিন্দগির জন্য আমাদের জিন্দগিকে সুন্দর করে দেন, আল্লাহ ঈমানের হাকীকত কামাল নসিব করে দেন, আল্লাহ ঈমানের হাকীকত কামাল নসিব করে দেন, আল্লাহ ঈমানি সিফাত দ্বারা মুজাইন করেন, আল্লাহ ঈমানি গুণাবলী আমাদের নসিব করে দেন, আল্লাহ ঈমানি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ঈমানি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ঈমানের সঙ্গে মৌত নসিব করে দেন, আল্লাহ ঈমানের সঙ্গে মৌত নসিব করে দেন, আল্লাহ বেঈমানি মৌত থেকে আমাদের হেফাজত করবেন, আল্লাহ খারাপ মৌত থেকে আমাদের হেফাজত করবেন, আল্লাহ ঈমানের সঙ্গে আমাদের খাতেমা নসিব করবেন, আল্লাহ ঈমানের জড়কে আমাদের দিলের ভিতরে মজবুত করে দেন, আল্লাহ আপনার যাতে আলীর ইয়কিন আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন, আল্লাহ গায়রের ইয়কিনকে আমাদের দিল থেকে বের করে দেন, আল্লাহ আপনার গায়রের ইয়কিনকে আমাদের দিল থেকে বের করে দেন, আপনার যাতে আলীর ইয়কিন আমাদের দিলের মধ্যে মজবুত করে দেন, আল্লাহ ঈমানের জড়কে দিলের ভিতরে মজবুত করে বসায় দেন, আল্লাহ দুনিয়ার কোন লোক দুনিয়ার কোন ভয় ভীতি যেন আমাদেরকে ঈমান থেকে হটাইতে না পারে, আল্লাহ এরকম ঈমান আপনি আমাদের নসিব করে দেন, আল্লাহ মৌতের সময় মৌতের ঘবরাহট, আল্লাহ মৌতের পেরেশানি যেন আমাদেরকে ঈমান থেকে না সরাইতে পারে, আল্লাহ ঈমানের সঙ্গে আমাদের মৌত নসিব করে দেন, আল্লাহ মৌত মৌতের পরের জিন্দগিতে আপনি আমাদের বরকত মুকদ্দর করে দেন, আল্লাহ মৌত এবং মৌতের পরের জিন্দগিতে আমাদের আমাদের আমাদের জিন্দগিতে বরকত মুকদ্দর করে দেন, আল্লাহ সুন্নত ওয়ালী জিন্দগি শখ নসিব করে দেন, আল্লাহ আপনার হাবিবের সুন্নতকে আমাদের জিন্দগিতে কায়েম করে দেন, আল্লাহ আপনার হাবিবের সুন্নতকে আমাদের কাছে মাহবুব আত্মীয় বানায় দেন, আল্লাহ সুন্নতের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ ঘরানার জিন্দগিতে সুন্নতের উপরে চলতে পারি, আল্লাহ সামাজিক জিন্দগিতে আপনার হাবিবের সুন্নতের উপরে চলতে পারি, আল্লাহ আমাদের খামাই রোজগারে আপনার হাবিবের সুন্নতের উপরে চলতে পারি, আল্লাহ আমাদের আল্লাহ সংসারে প্রতিবেশী আপোষে আল্লাহ ওই আচার আচরণ ওই আখলাক আমাদেরকে নসিব করেন, যে আখলাক আপনার নবীকে আপনি দান করছিলেন, আর আপনি আপনার নবী সম্পর্কে এই কথা ঘোষণা দিয়েছেন কোরআনে পাকে, ইন্নাকা আলা খুলুকিন আজিম, আজিম শান আখলাক, আমার নবী সে আখলাককে নসিব করে দেন, আল্লাহ নবীর সুন্নত রূপে আমাদের জিন্দগিকে কায়েম করে দেন, আল্লাহ লিবাসে পোশাকে আল্লাহ সিরতে সুরতে আর লাইনে নবীর সুন্নতকে অনুসরণ করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ আজ গায়রের তরিকা আমাদের আমাদের কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ আপনি গায়রের তরিকার যে আমার আমাদের দিল থেকে বের করে দেন, এটার মহাব্বত আমাদের দিল থেকে বের করে দেন, আল্লাহ আপনার হাবিবের তরিকার ইয়কিন আর মহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, আল্লাহ সুন্নত ওয়ালি জিন্দগি নসিব করে দেন, আপনার তাওয়াত ও ইবাদত ওয়ালি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ আপনার বান্দিগি করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে আপনার বান্দা হয়ে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নেন, আমরা সকলে আপনার বান্দা, আল্লাহ আপনার কাছে আপনার বান্দিগি ওয়ালি জিন্দগি চাইতেছি, আল্লাহ আপনি আপনার বান্দিগি ওয়ালি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ নাফরমানিকে আমাদের জিন্দগি থেকে খতম করে দেন, আল্লাহ নাফরমানি ওয়ালি জিন্দগি আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ পুরা দুনিয়া থেকে আপনার নাফরমানিকে খতম খতম করে দেন, আল্লাহ আপনার বন্দীগি বালি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ইলমে নাফি নসিব করে দেন, যে ইলম আপনি আসমান থেকে নাজিল করছেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, আল্লাহ সেই ইলমের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ ইলমকে শিখবার তৌফিক নসিব করে দেন, ইলম যাদের কাছে আছে আল্লাহ তাদের কাছে বসার তৌফিক নসিব করে দেন, তাদের মহব্বত আমাদের দিলের ভিতরে নসিব করে দেন, আল্লাহ তাদের আল্লাহ তাদের বাঁচানোর তরিকা মোতাবেক চলার তৌফিক নসিব করে দেন, ইলমে নাফে নসিব করে দেন, যে ইলম দুনিয়াতে নাফা দিবে আখেরাতে নাফা দিবে, আল্লাহ যে ইলম আখেরাতে দুনিয়াতে উপকার করবে আখেরাতে উপকার করবে ওই উপকারী ইলম আপনি আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ আমাদের জেহালতকে দূর করে দেন, আমাদের অজ্ঞতাকে দূর করে দেন, আল্লাহ আমাদের মূর্খতাকে দূর করে দেন, আল্লাহ জাহিলিয়াতের জমানা খতম করে দেন, আল্লাহ ইলমের জমানা কায়েম করে দেন, আল্লাহ ইলম আমাদের জিন্দগিতে আল্লাহ কায়েম করে দেন, আল্লাহ জেহালতকে আমাদের জিন্দগি থেকে দূর করে দেন, মূর্খতাকে আমাদের জিন্দগি থেকে দূর করে দেন, অজ্ঞতাকে আমাদের জিন্দগি থেকে দূর করে দেন, আল্লাহ আমরা দুনিয়াকে বুঝছি আখেরাতকে বুঝি নাই, আল্লাহ আমাদের বড় জেহালত আর বড় অজ্ঞতা, আল্লাহ এই অজ্ঞতাকে দূর করে দেন, দুনিয়া আমাদের কাছে নিকৃষ্ট করে দেন, আল্লাহ আখেরাতকে আমাদের কাছে বড় করে দেন, আল্লাহ আখেরাতকে আমাদের কাছে বড় করে দেন, আল্লাহ আখেরাতের গুরুত্ব আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, আল্লাহ আমাদেরকে আখেরাত ওয়ালা বানায় দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াদার বানায়েন না, আল্লাহ আমাদেরকে আখেরাত ওয়ালা বানায় দেন, আল্লাহ আমাদের কবরকে ঠিক করে দেন, আল্লাহ আমাদের আখে আমাদের কিয়ামতকে ঠিক করে দেন, আল্লাহ কবরকে আবাদ করে দেন, আল্লাহ কবরের জিন্দগিকে দুনিয়ার চেয়ে বেশি আরামদায়ক বানায় দেন, আল্লাহ কিয়ামতের কঠিন আজাবের মধ্যে আমাদের কিয়ামতের আজাব থেকে আমাদেরকে বাঁচান দেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়া নসিব করে দেন, আপনার নবীর হাউজে কাউসারের পানি নসিব করে দেন, আল্লাহ যে পানি পান করলে পিপাসা চিরদিনে খতম পেয়ে যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমল নামার নাইন হাতে আমাদের নসিব করে দেন, আল্লাহ সাহাবী ইয়ামিনের মধ্যে আমাদেরকে সামিল করে দেন, আল্লাহ হিসাব আমরা জিন্দগি নিতে পারবে না, আপনার বান্দাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকে ওই দলের মধ্যে সামিল করে সুন্দর করে দেন, আল্লাহ পুরো উম্মতের চরিত্রকে সুন্দর করে দেন, আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ চরিত্রহীনতা আমাদের থেকে দূর করে দেন, আমাদের চরিত্রকে আল্লাহ আপনার পছন্দওয়ালা চরিত্র আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমানের আবরু ইজ্জতের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমানের জানের হেফাজত করে দেন, আল্লাহ তার মানের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমানের মুলকের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমান দেশের হেফাজত করে দেন, আল্লাহ আপনি মুসলমান দেশের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের ইমান আমাল আখলাকের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের ইমান আমাল আখলাকের হেফাজত করেন, আল্লাহ আপনার উপর মহব্বত কায়েম করে দেন, আল্লাহ উপর মহব্বত কায়েম করে দেন, আল্লাহ ঝগড়া বিবাদ মারামারি হানাহানিকে খতম করে দেন, আল্লাহ তাফারুক ও তাশাদ্দুদকে খতম করে দেন, আল্লাহ তাফারুক ও তাশাদ্দুদকে খতম করে দেন, আল্লাহ বিবাদ ঝগড়া বিবাদকে খতম করে দেন, আল্লাহ মুসলমানদের মধ্যে মহব্বত কায়েম করে দেন, আল্লাহ মুসলমানকে এক শরীরের মতো বানায় দেন, পুরো উম্মতকে এক শরীরের মতো বানায় দেন, একে দুঃখে অপরে দুঃখী হয়, আল্লাহ আল্লাহ একের একের বেদনায় আরেকজন সমবেদনা রাখে, আল্লাহ এরকম সমবেদনা অপরের জন্য পয়দা করে দেন, আল্লাহ দিলের ভিতরে মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপসের মহব্বত পয়দা করে দেন, আল্লাহ দিলগুলিকে সব একত্রিত করে দেন, আল্লাহ ইসমায়ে কুলুব কায়েম করে দেন, আল্লাহ ইসমায়ে কুলুব কায়েম করে দেন, আল্লাহ তাফরিকা আল্লাহ বিবাদকে খতম করে দেন, আল্লাহ ঝগড়া বিবাদ মারামারি হানাহানিকে খতম করে দেন, আল্লাহ শান্তিময় জিন্দগি নসিব করে দেন, আল্লাহ দুনিয়ার জিন্দগি নিরাপত্তার জিন্দগি কায়েম করে দেন, আল্লাহ দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি বানায় দেন, আল্লাহ জান্নাতের জিন্দগি বানায় দেন, আল্লাহ আপনার রেজাবারি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ যে জিন্দগির উপর আপনি রাজি হয়ে যান এরকম জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ওই জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন যে জিন্দগির উপরে আপনি নারাজ হয়ে যান, আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনাকে রাজি করা আপনাকে সন্তুষ্ট করা আল্লাহ এই দুনিয়ার জিন্দগির মুখ্য উদ্দেশ্য, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের উপরে রাজি হয়ে যান, আল্লাহ আমাদেরকে নারাজি জিন্দগি থেকে হেফাজত করেন, আল্লাহ সব কাজে আপনাকে রাজি করার জজ্বা আমাদের নসিব ফরমান, আল্লাহ ইখলাসের দৌলত নসিব ফরমান, আল্লাহ দ্বীনের কাজে আল্লাহ দুনিয়ার কাজ কর্মে দুনিয়াকে উদ্দেশ্য বানানোর থেকে আমাদের হেফাজত ফরমান, আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন, দুনিয়া তরফে খুদগর্জি রিয়াকারীকে আপনি মাফ করে দেন, আল্লাহ স্বার্থপরতাকে আপনি দূর করে দেন, আল্লাহ লোভ দেখানোর জজ্বাকে আপনি খতম করে দেন, আল্লাহ আপনি সব মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদের অবস্থা সম্পর্কে আপনি সম্পূর্ণ জ্ঞাত আছেন, আল্লাহ আপনি সব কিছু জানেন, আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদের উপরে আপনি রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে রাজি করে নেন, আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আল্লাহ আমাদের উপরে আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন, আল্লাহ এই দাওয়াত বলা কাম পুরো আলেম মধ্যে জিন্দা ফরমান, আল্লাহ পুরো উম্মতকে এই দাওয়াত বলা কাজের উপরে মুজতামে ফরমান, আল্লাহ সকলকে এই দাওয়াত বলা কাজের মধ্যে লাগাই দেন, আল্লাহ আপনার দিন পুরো উম্মতের জিম্মায় আপনি রাখছেন, আল্লাহ আপনার হাবিব এই উম্মতের কাছে দিনকে আমানত রেখে গেছে, আল্লাহ এই দিনের জন্য মেহনত করা আল্লাহ আমাদের কর্তব্য কাজ ছিল, আল্লাহ এর মধ্যে আমাদের এই পর্যন্ত যা কিছু অলসতা ভুল ত্রুটি হয়েছে অথবা আমরা এই কামকে বুঝি নাই আপনি আমাদের এই গুণাকে মাফ করে দেন, আল্লাহ বাকি জিন্দগি এই কামকে নিয়া আল্লাহ এই কামের উপরে চলার এই কাজের জন্য জানমালের কোরবানি দেওয়ার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক নসিব করে দেন, আল্লাহ পুরো উম্মতকে এই কামের মধ্যে লাগাই দেন, আল্লাহ পুরো উম্মতকে এই কাজের উপরে মুজতামে করে দেন, আল্লাহ এই কাজের সমস্ত রোকাওয়াতকে দূর করে দেন, শব্দ দূর করে দেন, আল্লাহ এই কামকে আপনি হেফাজত করবেন, আল্লাহ এই কামকে হেফাজত করবেন, আল্লাহ পুরো আলোর এই কামকে হেফাজত করবেন, আল্লাহ এই কামকে আপনি হেফাজত করবেন, আল্লাহ এই কামের বেলা ইমানকে মিথ্যা করবেন, আল্লাহ তাহাদের মানুষকে চিন্তা করেন, আপনার নবীর সুন্নতকে চিন্তা করবেন, আল্লাহ এই কামে যারা আল্লাহ পুরো দিনকে দুনিয়াতে চিন্তা করে দেন, এরকম হয় আল্লাহ আপনার নবীর জমানায় এই কাম এই মেহনতের দ্বারা দিনকে চমকায় দিয়েছিলেন, আল্লাহ ওইরকম ভাবে আবার দোবারা দিনকে সারা দুনিয়াতে চমকায় দেন, আল্লাহ দিনই জিন্দগি কায়েম করে দেন, আল্লাহ এই কামকে হেফাজত করেন, আল্লাহ হার শরীরে সারা থেকে হেফাজত করেন, আল্লাহ হার ব্যক্তিদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ হার কিসমের বাধা বিপদ থেকে আপনি দূর করে দেন, আল্লাহ কাম করবে মালাকুলকে হেফাজত করেন, আল্লাহ কামের মালাকুলগুলিকে হেফাজত ফরমান, আল্লাহ আল্লাহ হকের কলমাকে বুলন্দ ফরমান, আল্লাহ হকের কলমাকে উঁচা করে দেন, আল্লাহ বাতিলের কলমাকে নিচা করে দেন, আল্লাহ বাতিলের স্কিমকে ফেল করে দেন, আল্লাহ বাতিলের স্কিমকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করেন, আল্লাহ বাতিলের স্কিমকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করেন, আল্লাহ বাতিলের আওয়াজকে খতম করে দেন, আল্লাহ বাতিলের সমস্ত চক্রান্তকে খতম করে দেন, আল্লাহ বাতিলের রাস্তাকে বন্ধ করে দেন, আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন, আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন, আল্লাহ পুরো উম্মতকে হকের উপরে কায়েম করে দেন, আল্লাহ হক রাস্তার উপরে চালাইয়া দেন, আল্লাহ হককে কায়েম করা আপনারই কাম, আল্লাহ আপনি হককে কায়েম করবেন, আল্লাহ আপনি হককে আনবেন, আল্লাহ আপনি যখন হককে আনবেন বাতিল আপনার আপনি দুরবিত হবে, আল্লাহ বাতিল আপনার আপনি দুরবিত হবে, হকের কালেমাকে বুলন্দ করেন, আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন, আল্লাহ হক বানাদের মদত ফরমান, আল্লাহ হক বানাদের মদত ফরমান, আল্লাহ গাইবি তাইয়ুব শামিল হাল ফরমান, আল্লাহ কদম কদমে নুসরত সাহায্য ফরমান, আল্লাহ কদম কদমে নুসরত সাহায্য ফরমান, আল্লাহ সহুলত ইউসরের মামলা ফরমান, আল্লাহ ফজল করমের মামলা ফরমান, আল্লাহ ফজল করমের মামলা ফরমান, আল্লাহ আপু আফিয়তের মামলা ফরমান, আল্লাহ আপু আফিয়তের মামলা ফরমান, আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান, আল্লাহ তাদের পেশানিকে দূর ফরমান, আল্লাহ পেশানিকে দূর ফরমান, আল্লাহ বিমার আর অসুস্থদেরকে আল্লাহ সিপাহী কামেলা আজরা নসিব ফরমান, আল্লাহ যারা করজে আটকে আছে তাদের গায়ের থেকে করজে গায়ের সুরত পয়দা ফরমান, আল্লাহ না হক মুকদ্দমায় আটকে আছে তাদের খালাসি নসিব ফরমান, আল্লাহ বেশাদি সুদা আল্লাহ ছেলে মেয়েদের শাদির ইন্তজাম ফরমান, আল্লাহ বে ঔলাদদেরকে নেক ঔলাদ নসিব ফরমান, আল্লাহ বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান, আল্লাহ আমাদের ইজতেমাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের ইজতেমাকে কবুল ফরমান, পুরা আলমের জন্য আল্লাহ বাইশ রুজ হিদায়ত ফরমান, আল্লাহ এই ইজতেমার জন্য মেহনত করনে ওয়ালা, আল্লাহ ইজতেমাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যারা যারা মেহনত করছে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ফরমান, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে আপনি উত্তম বদলা নসিব করে দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের বদলা নসিব করে দেন, আল্লাহ আমাদের এই সেবাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের আশাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের এখানে অবস্থানকে কবুল ফরমান, আল্লাহ আমাদের বলাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের শোনাকে কবুল ফরমান, আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের লোকদেরকে আমাদের প্রতিবেশীদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পুরা উম্মতকে দাওয়াত বলা কাজের জন্য কবুল ফরমান, আল্লাহ এই কাজের সমস্ত রুকাওয়াতকে দূর ফরমান, আল্লাহ কাম করাকে আসান ফরমান, আল্লাহ আমাদের পূর্ববর্তী লোকেরা যে মুজাহাদা মেহনত এই কাজের জন্য করছে আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল, আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল, আল্লাহ আমাদের করেন, আল্লাহ এই কাম আমাদের দোয়াকে আপনার মেহরবানি দ্বারা কবুল করে, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে, والحمد لله رب العالمين.